ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد إنقاد وإن أنيق على صخرة استناخ. أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو بزرگو عزیزو، اس امت کی فضیلت، اس امت کا خیر عموم ہونا اور اس امت کے ساتھ اللہ کی مدد اور نصرت کے ہونے کی شرط، وہ صرف اور صرف دعوت اللہ ہے. اس امت کے خیر العموم ہونے کی شرط، اس امت کے افضل امت ہونے کی شرط اور اس کی وجہ صرف اور صرف دعوت اللہ ہے. جب یہ امت دعوت اللہ کو چھوڑ بیٹھے گی، دعاؤں کی قبولیت سے محروم ہو جائے گی، دعاؤں کی قبولیت سے محروم ہو جائے گی، وحی کی برکات سے محروم ہو جائے گی، اور اللہ رب العزت کی وہ غیبی نصرتیں جو اللہ کے بندوں کو اللہ کے ساتھ جوڑنے پر نازل ہوا کرتی تھی، وہ ان نصرتوں سے امت محروم ہو جائے گی. اگر امت دعوت اللہ کے سوا کسی اور وجہ سے اپنے آپ کو افضل امت سمجھتی ہے، تو خدا کی قسم بہت بڑا دھوکا ہے، بہت بڑا مغالطہ ہے. کیوں؟ وہ صحابہ کرام جو حضور اکرم صلی اللہ علیہ وسلم کی صحبت کے لیے چنے گئے ہیں، جو افضل امت ہیں، اگر ساری امت افضل التابعین ویسے قرنی کے برابر ہو جائے، ان جیسی ہو جائے، تو ایک ادنا صحابی تک نہیں پہنچ سکتی. وہ صحابہ جن کو اللہ رب العزت نے حضور اکرم صلی اللہ علیہ وسلم کی صحبت کے لیے چنا ہے، وہ خود یہ کہتے ہیں کہ اگر ہم دعوت اللہ کو چھوڑ دیں تو ہم کسی اور سبب سے افضل امت نہیں ہو سکتے، خیر امت نہیں ہو سکتے. کیوں؟ اس لیے کہ اللہ رب العزت نے دعوت اللہ کو شرط قرار دے دیا ہے اس امت کے خیر امت ہونے کے لیے. عمر رضی اللہ تعالیٰ عنہ خود فرماتے ہیں کہ اللہ تعالیٰ نے یہ نہیں فرمایا انتم خیر امتین، کہ تم بہترین امت ہو. فرماتے ہیں عمر رضی اللہ تعالیٰ عنہ کہ اگر ہم بلائی کا حکم نہ کریں اور برائی سے نہ روکیں، امت کو امت کے حال پر چھوڑ دیں، تب بھی ہم خیر امت ہوتے. اگر اللہ یہ فرماتے انتم خیر امتین، کہ تم بہترین امت ہو، اللہ نے یہ نہیں فرمایا انتم خیر امتین، اللہ نے فرمایا ہے کنتم خیر امتین، کہ تم افضل امت صرف جب ہو سکتے ہو، صرف اس وقت ہو سکتے ہو جب تمہارا سب سے پہلا فرض منصبی اور تمہاری اپنی سب سے پہلی کوشش ایک ایک امتی کو ایمان پر لانا، ایک ایک امتی کو اعمال پر لانا، ایک ایک امتی کو بلائے کا حکم کرنا، ایک ایک امتی کو برائی سے روکنا، جب تک تم یہ شرط پوری نہیں کرتے تم خیر امت نہیں ہو سکتے. میں یہ بات اس لیے عرض کر رہا کہ اس زمانے میں ہر عمل کرنے والا اپنی عبادات، اپنے افرادی اعمال کی وجہ سے یا صرف امت محمدیہ میں ہونے کی وجہ سے اپنے آپ کو افضل امت سمجھ رہا ہے، حالانکہ اس آیت کے اندر اللہ رب العزت نے صرف اتنا فرمایا ہے تأمرون بالمعروف وتنهون عن المنکر وتؤمنون باللہ، کہ تم بلائے کا حکم کرتے ہو، برائی سے روکتے ہو، اللہ پر ایمان رکھتے ہو، یہ تمہارے افضل امت ہونے کی شرط ہے. اگر تم یہ شرط پوری نہیں کرتے تو تم افضل امت نہیں ہو سکتے. دیکھو میں بہت ضروری بات عرض کر رہا، امت یہ سمجھتی ہے کہ دعوت اللہ کسی ایک طبقے، کسی ایک جماعت کا کام ہے، نہیں، بلکہ اس امت کے امت ہونے، خیر امت ہونے کی، اس پوری امت کے خیر امت ہونے کے لیے سب سے پہلی شرط یہ ہے کہ یہ امت دعوت اللہ کو خیر امت ہونے کے لیے شرط سمجھے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، میں محترم دوستہ بزرگوں، میرے بارے جب ہے اے امت فضیلت اور اے امت خیر امت ہوا، এই সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম উম্মত হওয়া, মানে যেটার জন্য শর্ত হল একটাই শর্ত, সেটা হল দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এই মেহনতকে করা, এটাই হল এই উম্মতের ফজিলতের একমাত্র শর্ত এবং এই উম্মতের খায়ের উম্মত হওয়ার একমাত্র শর্ত। যদি এই শর্ত পুরো হয় তাহলে এই উম্মত খায়ের উম্মত হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গোঁ বলেন যে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা আসছেন তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। বলেন যে সাহাবাদের পরে যদি পুরা উম্মত ওয়াইস কারনির মতন রহমতুল্লাহ আলাইহি ওনার মতন তাবেঈদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তাবেঈ, বলেন যে এনার মতো যদি পুরা উম্মত হয়ে যায় তবুও একজন আজনা সাহাবীর সমতুল্য হইতে পারবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং তাদের উপরে যে গায়বী নুসরত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা গায়বী সাহায্য তারা লাভ করেছেন এবং তাদের যে সম্মান এবং এই উম্মতের মধ্যে তারা যে সর্বশ্রেষ্ঠ, এটার একমাত্র কারণই হল এই যে তাদের প্রত্যেকেই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, বলে এই কাজ তারা প্রত্যেকেই করতেন। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এই উম্মতের আফজল হওয়া, সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হওয়া এবং এই উম্মতের খায়ের উম্মত হওয়া, আল্লাহ তাআলার কাছে এই উম্মতের সম্মান হওয়া এবং আল্লাহ পাকের গায়বী সাহায্য লাভ করা এই উম্মত, বলে যে এটা তখন হবে যখন কিনা এই উম্মত উম্মত হিসাবে নিজেদের জীবনের উদ্দেশ্য এবং তারা তাদের জীবনের কাজ একমাত্র দাওয়াত ইলাল্লাহকে বানাবে। যখন উম্মত দাওয়াত ইলাল্লাহকে নিজেদের জীবনের উদ্দেশ্য বানায় নেবে তখনই তারা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে গণ্য হবে এবং তারা খায়ের উম্মত হবে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হবে। খোদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে দেখো আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মতিন বলছেন, আল্লাহ তাআলা এই কথাও বলতে পারতেন আনতুম খায়রা উম্মতিন, খায়র উম্মতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, এই কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে। তারপরে উল্লেখ করতেছেন কি কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে, যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহ তাআলার উপরে ঈমান রাখবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ইনফরাদি ভাবে ব্যক্তিগত ভাবে উম্মতের কেউ নিজের ইবাদত বন্দিগি আমল এটার দ্বারা সে আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য এবং বেহতর উম্মত হওয়া এইগুলি কখনোই সে লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে মানুষকে ডাকা বলে যে এই কাজ যতক্ষণ পর্যন্ত না করবে এ উম্মত কোরআনের ওই আয়াত অনুসারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেছেন যে আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মতিন বলছেন তার মানে হল যে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে তখন যখন তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহ তাআলার উপরে ইমান রাখবে। তো ব্যক্তিগত আমলের দ্বারা কেউ খায়র উম্মত হবে না, বলে যে খায়র উম্মত হওয়ার জন্য তো এই শর্তই রয়েছে যে সে দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে ঝুকানো ভালো আমলের দিকে মানুষকে ডাকা এই কাজ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার কথা কালাম অনুসারে সে খায়র উম্মতের মধ্যে সামিল হবে। আবার যে ভাই উনি বলতেছেন এই কথা যে উম্মত বলে যে যখন এই দাওয়াত ইলাল্লাহর কাজকে ছেড়ে দিবে তখন তাদের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে এবং তারা ওয়াহির বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, ওয়াহির বরকত তাদের মধ্যে থাকবে না এবং তারা আল্লাহ পাকের গাইবে নুসরত যেটা সাহায্য তারা লাভ করত এই গাইবে নুসরতের সাহায্য তারা তখন লাভ করবে না যতক্ষণ পর্যন্ত এই দাওয়াত ইলাল্লাহর এই কাজকে না করবে। যদি তারা এই কাজকে ছেড়ে দেয় তো মেরে মহতরম দোস্তা বুঝবে এই সব জিনিস থেকে তারা বঞ্চিত হবে। সবসে পেহলে হমে সে হর শখস কো আপনে দিল কি গহরাই সে ইয়ে ফেসলা করনা হোগা কি দাওয়াত ক্যা হে। ইসলিয়ে কে ইস জমানে মে জিস তরিকে সে ভি দিন কি বাত কো দূসরে তক পৌঁছা দিয়া যায় লোক সমঝতে হ্যায় কি হমনে বাত পৌঁছা দি হ্যায় হদায়ত আল্লাহ কে হাত মে হাত কা পৌঁছানা তবলীগ নহীঁ হাত কা পৌঁছানা তবলীগ নহীঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর আপকে সাহাবা কে তরিকে ওর উনকে জজ্বে কা পাবন্দ হোকর দীন কো উম্মত তক আমলি তৌর পর পৌঁছানা ইসকো দাওয়াত ও তবলীগ কহতে হ্যায়। মেরি বাত কি তরফ পুরি তওয়জ্জো দেনা। اس زمانے میں ہر طریقہ تبلیغ دعوت بن گیا ہے کہ جس طرح چاہو بات پہنچا دو، بات کا پہنچا دینا کافی ہے، نہیں بالکل نہیں، دعوت اور تبلیغ کہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے اور ان کے جذبے کا پابند ہو کر اللہ کے بندوں تک عملی دین پہنچانا، اس کو دعوت کہتے ہیں۔ اسی لیے فرمایا اللہ رب العزت نے کہ اس سے اچھا دین ہو کس کا سکتا ہے جو دعوت اور عبادت دونوں کو جمع کر لے۔ میں صراحتاً عرض کر رہا کہ امت پورے دین کو لے کر عملی طور پر حرکت میں آئے، امت پورے دین کو لے کر عقائد، ایمانیات، فرائض، معاملات، اخلاق اور معاشرہ، ہر فرد اپنے آپ کو ان تمام شعبوں کے اعتبار سے پابند بنا کر ایک ایک امتی کے پاس دین کو لے کر خود پہنچے، اس کو دعوت کہتے ہیں۔ اس لیے اللہ تعالیٰ نے فرمایا ہے کہ اس سے اچھا دین کسی کا نہیں ہو سکتا جو دعوت اور عبادت کو اکٹھا جمع کر لے۔ میں دوبارہ عرض کرتا ہوں وضاحت کے ساتھ کہ امت تک دین کو پہنچانے کا جو سنت طریقہ ہے اس سنت طریقے کا خدا کی قسم دعوت اللہ کے بغیر، دعوت اللہ کے علاوہ کوئی اس کا متبادل نہیں ہے۔ کیوں؟ اس لیے کہ دین کی نصرت، اللہ رب العزت نے دین کی نصرت کو دعوت کے ساتھ لازم کیا ہے، انفرادی عبادات کے ساتھ دین کی نصرت نہیں ہے، انفرادی عبادات دین کی نصرت نہیں ہے، بلکہ اپنے دین کو لے کر صحابہ اکرام اور محمد صلی اللہ علیہ وسلم کے جذبے اور ان کے طریقے کا پابند ہو کر دین کو لے کر پھرنا، یہی دین کی نصرت ہے۔ مانا لیا صاحب، رمضان کا ملفوظ ہے کہ اپنی ذات سے عبادت کر لینا، میری نماز، میرا روزہ، میرا حج، میری زکات، میرا ذکر، میری تلاوت، میرے انفرادی اعمال، میری صداقت، میری امانت، بے شک یہ دین ہے، اس سے انکار نہیں ہے، لیکن انفرادی عبادت اور انفرادی زندگی کا بنا لینا یہ دین کی نصرت نہیں ہے۔ ہماری آیات ملفوظات میں یہ چھپا ہوا ہے کہ اپنی ذات سے عمل کر لینا بے شک دین ہے، لیکن دین کی نصرت نہیں ہے۔ دین کی نصرت ہے، دین کی نصرت دعوت ہے، اور دعوت دین کو محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے اور ان کے جذبے کا پابند ہو کر امت تک عملی دین کا پہنچانا، اس کو دعوت اور تبلیغ کہتے ہیں۔ یہ بات میں اس لیے عرض کر رہا کہ اس زمانے میں دین کی بات کے پہنچانے کے وہ آسان رواجی طریقے غالب آ رہے ہیں کہ جس میں امت سمجھتی ہے کہ اب نقل و حرکت کی کوئی ضرورت نہیں ہے۔ کیوں؟ اس لیے کہ نقل و حرکت بات کے پہنچانے کے لیے تھی، اور اب بات کے پہنچانے کی سہولتیں اور اس کے اسباب بہت مہیا ہو گئے ہیں۔ میں کہتا ہوں کہ اگر واقعی عند اللہ یہ ساری شکلیں دین کے پہنچانے میں معاون ہوتی تو انبیاء علیہ السلام اور صحابہ اس کے زیادہ اہل، زیادہ حقدار تھے کہ اللہ تعالیٰ سب سے پہلے ان کے لیے ان چیزوں کو مہیا فرماتے۔ آپ صلی اللہ علیہ وسلم انبیاء کے امام اور انبیاء علیہ السلام روحانیت کے امام، لیکن اس سب کے باوجود آپ صلی اللہ علیہ وسلم کو حکم ہے کہ آپ کھڑے ہوئیے اور آپ خود جا کر دعوت دیجئے۔ اس لیے میرے دوست عزیزوں، یہ بات تو بطور فیصلے کے ہمیں اپنے دلوں کے اندر اتار لینی ہے کہ دعوت اور نقل و حرکت، اس کا خدا کی قسم کوئی بدل نہیں ہے، اس کا کوئی بدل نہیں ہے، اس کا کوئی بدل نہیں ہے۔ اگر اس کا کوئی بدل مفید ہوتا، اللہ نہ کرے، مجھے دین کے شعبوں کا، اس بات سے دین کے شعبوں کا انکار نہیں ہے، بلکہ وہ دعوت جو واقعی محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا طریقہ اور ان کا جذبہ ہے، اگر وہ ہو تو دین کے شعبے لاکھ گنا درجہ ترقی کریں گے، کیونکہ دعوت دین کے شعبوں کے احیاء کے لیے ہے۔ لیکن کوئی شخص یہ سمجھے کہ نقل و حرکت کا کوئی متبادل ہو جائے، اللہ کے راستے کے نقل و حرکت کا کوئی متبادل نہیں ہے۔ اگر کوئی متبادل سوچا جا سکتا ہے تو وہ متبادل خلاف سنت ہوگا، اور جو عمل، جو محنت، جو ضرورت، جو عبادت خلاف سنت پوری کی جائے گی، اس کے ساتھ اللہ کی کوئی مدد بھی نہیں ہے اور اس کے ساتھ کوئی تربیت بھی نہیں ہے۔ کیوں؟ اللہ تعالیٰ نے اپنی نصرتیں اور تربیت محمد صلی اللہ علیہ وسلم کے طریقوں کے ساتھ لازم کر دی ہیں۔ تو بھائی میرے محترم دوست بزرگ بولیں جو سب پرتھم یہ کتاٹا خوب بھالو کر انتر انتسل دیے کتاٹا کے ہم بجتے ہو کتار فیصلہ ہم کرتے ہو سیٹا ہل یہ جو دعوت اللہ، اللہ دیگه دعوت دبا، এটা কাকে বলে, এটা কি অর্থ? আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটার অর্থ সাধারণভাবে যদি আমরা এটা বুঝে থাকি যে মানুষের কাছে কথা পৌঁছায় দেওয়া, এটাই দাওয়াত, এটাই তবলিগ। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এটা বড় ভুল হবে। এবং এটা ভুল ধারণা হবে। আসলে দাওয়াত তো হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের যে জজবা ছিল দিলের, ওই তরিকা এবং জজবা এই দুইটার সমন্বয়ে যখন মানুষ কোন কথাকে দিনকে আমলিভাবে অন্যের কাছে পৌঁছাবে, আমলের সঙ্গে ওইটাকে পৌঁছাবে, তখন ওইটা হবে, ওইটা হল দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। মানে আমরা এই কথা মনে না করি যে ভাই রেবাজি ভাবে যে কোনো একটা যে কোনো ভাবে কথা পৌঁছে দিলেই দাওয়াত হয়ে গেল, বলে না, দাওয়াতের যেটা তরিকা, যেটার সঙ্গে আল্লাহ পাকের নুসরত এবং আল্লাহ পাকের সাহায্য যেটার সঙ্গে লাগা আছে, যেটার উপরে আল্লাহ তাআলা নুসরত নির্ভর করতেছে, সেটা তো হলো এই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক এবং সাহাবাদের জজবা অনুসারে করে, যে তারা যে জজবার সঙ্গে দিনকে অন্যের কাছে আমলিভাবে পৌঁছেছেন, তো সেইভাবে যতক্ষণ পর্যন্ত পৌঁছানো না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে দাওয়াত ইলাল্লাহ বললে কোনো লাভ হবে না, এটার সঙ্গে আল্লাহ তাআলার কোনো সাহায্য নাই। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে তার চেয়ে কার কথা ভালো হবে, তার চেয়ে কার কথা উত্তম হবে, অথবা তার চেয়ে কার দিন উত্তম হবে। উনি বলতেছেন তার চেয়ে কার দিন উত্তম হবে, কে যে আমল এবং দাওয়াত এবং ইবাদতকে একত্রে করে, তার চেয়ে কার দিন উত্তম হবে। অর্থাৎ ইবাদত এবং দাওয়াত দুইটা একত্রে করতে হবে। এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের জীবনের যত লাইন আছে, সমস্ত লাইনে, চাই ইমানিয়াতের লাইন হোক, চাই আকায়েদের লাইন হোক, চাই এটা আমার ইবাদতের লাইন হোক, চাই এটা আমার আখলাকের লাইন হোক, চাই এটা আমার মুআমালাত মুআশারাতের লাইন হোক, যে কোনো লাইনের দিন বলে এইটা আমার জিন্দগিতে প্রথম আমাকে নিতে হবে। এই সব জিনিসকে নিয়ে যখন আমি দাওয়াত ইলাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সুন্নত মোতাবেক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাদের যে জজবা ছিল সেই জজবার সঙ্গে যখন এই দাওয়াতের মেহনত করব, অন্যের কাছে পৌঁছাব, তো সেটাকে বলা হবে কি দাওয়াত ইলাল্লাহর মেহনত, যেটার সঙ্গে আল্লাহ তাআলার গায়বী মদত এবং সাহায্য লাগা আছে, ওটার সঙ্গে আল্লাহ তাআলার সাহায্য হবে। এবং এটাই হল দীনের নুসরত। মানে যে কোনোভাবে আমার একটা মনে হলো যে এভাবে পৌঁছাই দিলেই তো হয়ে গেল, এটা দীনের নুসরত নয়। দীনের নুসরত তো বলেই হল এটাকে যে আমলিভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সাহাবাদের জজবা মোতাবেক যখন অন্যের কাছে দীনের কথাকে পৌঁছাব, তখন সেটা হবে দাওয়াত। তা নাহলে এমনি পৌঁছাইয়া দেওয়া, এটার নাম দাওয়াত নয়। কেউ এই কথা মনে করতে পারে, বলে ভাই এই কথার অর্থ এই যে বর্তমানে যে সমস্ত মেহনত চলতেছে, আরো অনেক রকম মেহনত, অনেক রকম ভাবে তবলিগের মেহনত মানুষ করতেছে, দিনের জন্য মেহনত করতেছে, দিনের বিভিন্ন রকমের শোভা দুনিয়াতে চালু আছে, বিভিন্ন রকমের দিনের লাইনে মেহনত মানুষ চেষ্টা তদবির করতেছে। উনি বলেন যে এটাকে আমি ইনকার করতেছি না, আমি এটাকে অস্বীকার করতেছি না। আমার এই কথার অর্থ এই নয় যে আমি ওগুলিকে ইনকার করতেছি, আমার কথাটার অর্থ হল এই যে যখন আমরা এই দাওয়াতের মেহনতকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবাদের তরিকায় নকল হরকতের সঙ্গে যখন এই দাওয়াতের মেহনতকে নিয়ে আমরা চলব এবং এটা নিয়ে আমরা হরকত করব, আমার নিজের জিন্দগিতে আমি ইমানের লাইনে, আমালের লাইনে, ইবাদত আখলাক মামলাত এবং আমার কামাই রোজগার, আমার মানুষের সঙ্গে আচার ব্যবহার, এসব লাইনে যখন আমি দিন মোতাবেক আমি নিজেকে তৈয়ার করব, তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এবং সাহাবাদের জজবার সঙ্গে আমি অন্যের কাছেই দিনকে পৌঁছাব, বলেন যে তখন দিনের যে সমস্ত শোভাগুলা দুনিয়াতে চালু আছে এখন, বলে এই সমস্ত শোভাগুলা বলে যে আরো তরক্কি করবে, আরো উন্নতি করবে, এগুলোর মধ্যে আরো জান পয়দা হয়ে যাবে। এই জন্য মেরা মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে মানে ইয়াসা রহমতুল্লাহ আলী মলফুজাদের মধ্যে এটা লেখা আছে যে এই দাওয়াতের মেহনত যেটা হবে সেটা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবাদের জজবার সঙ্গে এই মেহনত হইতে হবে। এমনি নয় যে খালি পৌঁছাই দিলাম। এখন মানুষ মনে করতে পারে দুনিয়াতে বলে যে এত জমাত বের করার কি দরকার, এরকম ভাবে জানমাল খরচ করে দেশে দেশে ঘুরার কি প্রয়োজন, এখন তো আল্লাহ তাআলা যথেষ্ট রকমের সহুলত এবং সহজ পদ্ধতি দিয়ে দিচ্ছেন, বিভিন্ন রকমের যন্ত্র, বিভিন্ন রকমের ব্যবস্থা, এই সব কিছু তো আল্লাহ তাআলা করে দিচ্ছেন, এখন আর ওইরকম ভাবে জমাত বানায় বানায় আল্লাহর রাস্তায় ফিরার কি প্রয়োজন, এখন তো তবলিগ খুব সহজ হয়ে গেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তবলিগের পৌঁছাইবার যত রকম ব্যবস্থা বর্তমানে আল্লাহ তাআলা মানুষকে দিছেন, বলে যে এই সমস্ত ব্যবস্থা পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে ছিলেন, এই সমস্ত জিনিসগুলা পাওয়ার তবলিগের জন্য, দিনের তবলিগের জন্য যদি এইটাই ব্যবস্থা হইত তাহলে এই ব্যবস্থা পাওয়ার সবচেয়ে বেশি হকদার তো সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের সর্দার এবং যিনি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে আফজাল, বলে যে তিনি এইটা পাওয়ার বেশি হকদার ছিলেন। কারণ তিনি যখন দাওয়াত দিবেন ওনার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থা দিয়ে কেন করলেন না, ওনাকে কেন এই সমস্ত ব্যবস্থা দিলেন না আল্লাহ তাআলা, যে আপনি এই সমস্ত ব্যবস্থা দিয়া আপনি তবলিগ করেন, অথচ আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিতেছেন যে আপনি উঠেন, অর্থাৎ আপনি উঠেন এই কাজের জন্য আপনি হরকত করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হরকত করাই দিয়েছেন এই কাজের জন্য, আর আমরা যদি এই কথা মনে করে থাকি যে এই কাজের জন্য এখন এত হরকতের কি প্রয়োজন, এত চলাফেরা, এত জানমাল খরচ করে তবলিগে যাওয়ার, আল্লাহ রাস্তায় যাওয়ার কি প্রয়োজন, এখন তো সব রকমের ব্যবস্থাবাদি পেয়ে গেছে আল্লাহ তাআলা এই যুগে অনেক নতুন নতুন জিনিস দিয়ে দিচ্ছেন, এরকম যে এখান থেকে কথা বললে ওখানে পৌঁছে যায়, তবলিগ তো ওই সমস্ত ব্যবস্থা আর ওই সমস্ত জিনিসের মাধ্যমেও তবলিগ হইতে পারে, এখন আর ওই সমস্ত জিনিস আবার এখন জমাত বানায়া সাহাবাদের মতন সেই পুরানা যুগের মতন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের মতন এখন আবার এরকম হাইটা হাইটা মানুষের দ্বারে দ্বারে যেয়ে হরকত করে করে কেন দাওয়াত দিতে হবে, দাওয়াত দেওয়ার জন্য তো এখন অনেক মাধ্যম তৈরি হয়ে গেছে, যে সমস্ত মাধ্যমকে ব্যবহার করলে মানুষের কাছে কথা পৌঁছে দিতে পারে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি বলেন যে পরিষ্কার ভাবে এই কথাটা আমরা বুঝে নেই খুব ভালো করে, যে এই সমস্ত প্রচার মাধ্যমের দ্বারা প্রচার করে দেওয়া এটাকে তবলিগ বলে না, তবলিগ বলেই হল হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরিকা অনুসারে সাহাবাদের যে জজবা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জজবা ছিল, যে জজবার সঙ্গে যে দিলের যে মনের যে এক জজবা ভিতরে মনের ভিতরে হয়, বলে যে এই জজবা এবং ওই তরিকার সঙ্গে যতক্ষণ পর্যন্ত নকল হরকত না হবে, চলাফেরা না হবে, উঠা না হবে, এর জন্য দ্বারে দ্বারে যাওয়া না হবে, এর জন্য চলাফেরা না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে দাওয়াত বলা যাবে না। আর ওই দাওয়াতের দ্বারা মেরে মহতরম দোস্ত দিনের অন্যান্য সব সভাগুলা যে পুনরুজ্জীবিত হইতো, ওগুলি যে তরুতাজা হইতো, এটা কখনোই হবে না, এটা তো তখনই হবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সাহাবাদের জজবায় নকল হরকতের সঙ্গে এই মেহনতকে করা হবে এবং নিজেকে দিনের হার লাইনে সুসজ্জিত করে ঈমান আকায়েদকে ঠিক করে নিজের ইবাদতকে ঠিক করে নিজের আখলাক মুআমালাত মুআশারাত এগুলিকে ঠিক করে যখন আমরা নিজেরা স্বয়ং নিজেদের জানমাল নিয়ে হরকত করব, তখন হবে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক দাওয়াত। আর এ কথা খুব ভালো করে বুঝে নেই যে আল্লাহ তাআলার যে সাহায্য, আল্লাহ তাআলা যে সাহায্য করবেন, বলে যে আল্লাহ তাআলার সাহায্য কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ তাআলা এই কথা শিরোধার্য করে দিয়েছেন যে আল্লাহ তাআলার সাহায্য নবীর তরিকার সঙ্গে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন, নবীর তরিকা ছাড়া কোন জিনিসের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য নেই, ইনফিনাদি ভাবে ব্যক্তিগত ভাবে কেউ নামাজ পড়ে, কেউ ইমান রাখে, কেউ জিকির করে এবং কেউ দিনের কোনো কাজ করে, এগুলি কোনো খারাপ আমল নয়, নেক আমল, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এইটার দ্বারা বলে যে দিন দিনের নুসরত কখনোই হবে না, এটাকে দিনের নুসরত বলা যাবে না কখনো। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর সঙ্গে ভালো ধারণা রাখি, ইমান রাখি, ইয়াকিন রাখি, আমি নামাজ পড়ি, আমি আমার মুআমালাতকে ঠিক করছি, আমি আমার ইবাদতকে ঠিক করছি, তো এটা মেরে মহতরম দোস্তার বুজুর্গ দাওয়াত নয়। এটা হ্যাঁ বেশক আমার নিজের জন্য নেক আমল, আমার নিজের জন্য আমি করতেছি, এটার সঙ্গে আল্লাহ তাআলার যে নুসরত, ওইটার যে ওয়াদা, সেই ওয়াদা কখনোই পুরা হবে না। এই আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্যের ওয়াদা তখনই পূরণ হবে যখন কিনা আমাদের এই মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হবে, সাহাবাদের জজবা মোতাবেক হবে, ফলে তখনই আল্লাহ তাআলার নুসরত আর মদত সাহায্য এই কাজের সঙ্গে হবে, এই দাওয়াতের সঙ্গে হবে, এই তবলিগের সঙ্গে হবে। জিসকো মে দাওয়াত কে রাহা হুম, জব তক উম্মত মে ও তরিকা দাওয়াত থা উস ওয়াক্ত তক খুদা কি কসম উম্মত মে ইত্তেদাদ নাহি থা, উম্মত মে জেহনি ইত্তেদাদ, মাশরতি ইত্তেদাদ আর কলবি ইত্তেদাদ তক বাত পৌঁছ গই, উসকি খুদা কি কসম সিরফ আর সিরফ ওয়াজহ ইয়ে হ্যায় কি উম্মত দাওয়াত ইলাল্লাহ কো ছোড় কর বাতিল কা মুকাবলা আপনে আমাল সে করনা চাহতি হ্যায়, উম্মত দাওয়াত ইলাল্লাহ কো ছোড় কর বাতিল কা মুকাবলা সিরফ আমাল সে করনা চাহতি হ্যায়, ইয়ে কহীন তারিখ মে নাহি মিলতা কি উম্মত দাওয়াত ছোড় কর সিরফ আমল কে জরিয়ে বাতিল কা মুকাবলা কর লে, ইয়ে কহীন নাহি মিলতা। মে আর্জ কর রা কি জিসকো মেনে দাওয়াত কাহা হ্যায় আপসে, জব তক উম্মত মে ইয়ে দাওয়াত থি কোই মুসলমান দীন কে খিলাফ ফরায়েজ আকায়েদ বহুত উঁচি চিজ হ্যায়, এক সুন্নত আদত কে খিলাফ সুন্না বরদাশত নাহি কর সকতা থা, আর আগর উসসে কোই আমল খিলাফ শরিয়ত করায়া যায় তো ও কহতা থা কি জান হাজির হ্যায় লেকিন দীন পর মে আঁচ নাহি আনে দুঙ্গা, ইয়ে ইস্তেদাদ উম্মত মে উস ওয়াক্ত থি জব উম্মত আপনা সবসে পহলা ফরিজা ও দাওয়াত ইলাল্লাহ কো সমঝতি থি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রোম মে কাম কর রহে থে আপনি জামাত কে সাথ, নসরানি বাদশাহ নে ইনকো নসরানিয়ত কি দাওয়াত দি আর লালচ ইয়ে দিয়া, আব তো বহুত মামুলি লালচ হ্যায় জিস পর মুসলমান মসলহত হালাত মজবুরিয়া হামারি কিল্লত হম বেহসিয়ত না জানে কিতনে বাহানো সে উম্মত মামুলি খৌফ আর মামুলি লালচ পর দীন কো ছোড় দেতি হ্যায়, লেকিন عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ ان سے کہا گیا کہ نصرانی ہو جاؤ، فرمایا نہیں یہ نہیں ہو سکتا کہ ہم تمہیں آدھی بادشاہت دیں گے، کہ بادشاہت روم کی آدھی بادشاہت، فرمایا نہیں عرب کی ساری بادشاہتیں اور روم کی پوری بادشاہت مجھے مل جائے ہمیشہ کے لیے، اس سب کے بدلے میں میں پلک جھپکنے کے بقدر محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑنے کے لیے تیار نہیں ہوں۔ میں آپ سے کیا عرض کروں، لوگ یہ تو کہتے ہیں کہ ہاں بھائی وہ تو اس لیے ہوا کہ وہ صحابی تھے، نہیں ایسا نہیں ہے، وہ بھی بشر تھے، انسان تھے، ضرورتیں ان کے ساتھ بھی تھیں، مال کی محبت مال کی چاہت وہاں بھی تھی، وہ بشریت تھے، بشر تھے، لیکن اس دعوت نے اللہ کے ساتھ وہ تعلق پیدا کیا ہوا تھا کہ ساری سلطنت کو لات ماری، بادشاہ مایوس ہو کر کہنے لگا کہ یا تو نصرانی ہو جاؤ ورنہ میں تمہیں قتل کروں گا، کہ قتل کرنا ہے کرو، قتل کرنا ہے کرو. میرے محترم دوستو, دین کے لیے جان دینا تو بہت دور کی بات ہے, اب تو دین کے لیے کسی دوست کو ناراض کرنا یا متعلقین کو ناراض کر دینا یہ بھی برداشت نہیں ہے. حالانکہ حدیث میں آتا ہے, صحیح روایت ہے, کہ جو شخص اللہ کو راضی کرنے کے لیے مخلوق کو ناراض کر دے گا, اللہ بھی اس سے راضی ہو جائیں گے, مخلوق بھی اس سے راضی کر دیں گے. اور جو شخص اللہ کو ناراض کر کے مخلوق کو راضی کرے گا, اللہ بھی اسے ہمیشہ کے ناراض ہو جائیں گے, مخلوق کو بھی اسے ناراض کر دیں گے, کیونکہ قلوب اللہ کے ہاتھ میں ہے. یہ فرمایا حذافہ رضی اللہ عنہ, قتل کرتے ہو تو کرو. بادشاہ نے پانی گرم کرایا اور ایک مسلمان قیدی کو ان کے سامنے دے کے اندر جلایا, پھر کہا نصرانی ہو جاؤ. فرمایا نہیں, میں نصرانی اختیار نہیں کروں گا. بادشاہ نے کہا مجھے ان کو دیکھ میں ڈال دو. ڈالا جانے لگا تو یہ روئے. بادشاہ پھر یہ سمجھا کہ شاید رائے بدل گئی ہے. یہ فرمایا حذافہ رضی اللہ تعالیٰ عنہ نے کہ میرے رونے کی وجہ جان کا جانا نہیں ہے, میں اس پر رو رہا ہوں کہ اللہ کے سامنے ایک جان حقیر پیش کرتے ہوئے شرم آ رہی ہے. میرے پاس میرے جسم کے بالوں کے بقدر جانے ہوتی, میں ایک ایک کر کے اللہ کے لیے قربان کرتا. میرے دوستو عزیزو, یہ قصے ہیں, لیکن جو میں عرض کرنا چاہ رہا ہوں اس سے وہ بات کچھ اور ہے. وہ بات کچھ اور ہے. وہ بات یہ ہے کہ امت نے اس نعمت کو نعمت نہیں سمجھا, اور اللہ تعالی کی غیبی نصرتیں جو دعوت, محض اور محض, میری بات پہ غور کرنا, محض اور محض, صرف اور صرف دعوت اللہ پر نازل ہوتی تھی, امت خدا کی قسم ان نصرتوں سے محروم ہے. یہ سمجھتے ہیں کسی کے عمل پر اس کی کرامت ظاہر ہو گئی؟ کرامتوں سے امت کا مسئلہ حل ہونے والا نہیں ہے. امت کا مسئلہ جو حل ہوگا وہ صرف اور صرف نصرت سے ہوگا. کیوں؟ اس لیے کہ کرامتیں افراد کے ساتھ ہوتی ہیں جو ان کے اپنے عمل کی ہیں, اس سے امت کا مسئلہ حل ہونے والا نہیں ہے. امت کو ضرورت ہے نصرت کی, اور یہ یاد رکھنا کہ اللہ کی غیبی نصرتیں انفرادی دعوت کے ہی ساتھ ہیں. اللہ کی غیبی نصرتیں انفرادی دعوت کے ہی ساتھ ہیں. اللہ کی غیبی نصرتیں انفرادی دعوت کے ہی ساتھ ہیں. عبادات کے ساتھ نصرت نہیں ہے, عبادات پر نصرت نہیں ہے. تین آدمی غار میں پھنسے, تینوں نے اپنا عمل پیش کیا, ایک نے معاشرے میں احسان کا, ایک نے اخلاق میں احسان کا, ایک نے معاشرے میں احسان کا, ایک نے اخلاق میں احسان کا. اخلاق, معاشرہ اور معاملہ, ان تینوں لائنوں کے عمل پیش کیے. چٹان سرک گئی, بہت معروف قصہ ہے, تینوں چٹان سے نکل گئے. اس سے امت کا مسئلہ نہیں حل ہوتا, یہ اعمال ہیں, اس امت کا مسئلہ حل نہیں ہوتا. اللہ کی میں کہہ رہا ہوں غیبی نصرتیں, جس کو میں نے دعوت کہا ہے, آپ اس کو یاد رکھنا آخر تک. محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے اور ان کے جذبے کا پابند ہو کر امت کو عملی دین خود پہنچانا, اس لیے کہ عمل تو انسان کے سوا کوئی پہنچا ہی نہیں سکتا, ممکن ہی نہیں ہے کہ انسان کے سوا کوئی طاقت, کوئی مشین عمل پیش کر دے. اللہ نے ایسی کوئی چیز پیدا ہی نہیں کی ہے انسان کے سوا جو عمل پیش کر دے. تو میں عرض کر رہا کہ جس کو میں دعوت کہہ رہا ہوں, اگر واقعی امت اس دعوت پر آ جائے تو تو پھر اس کے ساتھ اللہ کی غیبی نصرتیں ہیں, ان غیبی نصرتوں سے اسلام پھیلتا ہے کہ آپ صلی اللہ علیہ وسلم راہ چلتے سفر میں ایک شخص کی طرف خود آگے بڑھے, پوچھا جب وہ قریب آ گیا پوچھا کہاں جا رہے ہو؟ اس نے کہا میں گھر جا رہا ہوں گھر والوں کے پاس. یہاں تو یہ مزاج بن گیا کام کرنے والوں کا کہ جس میں تم طلب دیکھو, جس کو اپنی طرف آتے دیکھو, جس کو تم فارغ دیکھو, جس کے بارے میں تمہارا خیال ہو کہ ہاں یہ بات مان لے گا قبول کر لے گا, اس کو دعوت دو. نہیں نہیں, خدا کی قسم یہ نبوت کا طریقہ نہیں ہے, یہ نبوت کا طریقہ نہیں ہے. یہ تنظیموں کے طریقے ہو سکتے ہیں, نبوت کا طریقہ یہ نہیں ہے. آپ صلی اللہ علیہ وسلم ایسے حریص تھے امت کے, ایسے حریص تھے آپ امت کے. کیوں کہ سکھلایا یہ کہ عطا اللہ کی طرف سے کہ داعی طالب ہے, امت مطلوب ہے. آپ دعوت دینے کے لیے خود بڑھے, خود آگے بڑھے, اس کے راستے پر کھڑے ہو گئے. جب وہ قریب آیا تو فرمایا کہاں جا رہے ہو؟ کہ اپنے گھر جا رہا ہوں. آپ نے فرمایا میں بتانا چاہتا تھا اس واقعے سے کہ اللہ کی غیبی نصرت کسے کہتے ہیں اور اس کا کیا نتیجہ ہے. آپ لاکھ اسلام کا پیغام آلات اسباب مشینوں کے ذریعے پہنچا دیں, اللہ کی مدد خدا کی قسم کبھی نہیں آئے گی, کبھی نہیں آئے گی. میں حضرت کی بات عرض کر رہا, حضرت فرماتے تھے رواجی طریقوں سے رواج ترقی کرتا ہے, دین ترقی نہیں کرتا. اور رواجی طریقوں سے معلومات پھیل سکتی ہے, اسلام نہیں پھیل سکتا. کیونکہ اللہ رب العزت نے ہدایت کا حصول, اس کا حاصل ہونا اپنے راستے کے جوہد کے ساتھ لازم کر دیا ہے. اور یہ بات بھی یاد رکھنا کہ ہر جوہد جوہد نہیں ہے, جو جوہد سنت کے مطابق ہو وہ جوہد ہے, جو خلاف سنت ہو وہ جوہد نہیں ہے. تو اس پر تو سارے مسلمانوں کا اتفاق ہے کہ جو عمل خلاف سنت ہے اس کے ساتھ اللہ کی اس کے ساتھ کوئی مدد نہیں ہے. میں عرض کرا کہ آپ خود آگے بڑھے, اور آپ صلی اللہ علیہ وسلم نے آگے بڑھ کر اس دیہاتی کو دعوت دی جو گھر کی طرف جا رہا تھا, اور یہ فرمایا کہ تم مجھے اللہ کا رسول مانتے ہو؟ اس نے فوراً جواب دیا کہ آپ اللہ کے رسول ہیں, اس پر گواہ کون ہے؟ میری بات غور سے سننا, ہم سے اگر کوئی پوچھ لے کہ تم یہ کام کر رہے ہو اور دعوت میں لگے ہوئے ہو, کون تمہارا ساتھ دے رہا ہے, کس کے کون کون تمہارا ساتھ دینے والے ہیں, کس کی تائید تمہیں حاصل ہے؟ یہ دیہاتی نے آپ سے پوچھا کہ بتائیے کہ آپ کی رسالت اور گواہ کون ہے, تو آپ نے اپنے صحابہ کے نام نہیں لیا, حالانکہ صحابہ آپ کے ساتھ تھے. عبداللہ ابن عمر خود فرماتے ہیں کہ ہم سفر میں ساتھ تھے آپ کے. فرمایا کہ دیکھو عمر ہیں, ابو بکر ہیں, یہ ہیں اور یہ ہیں, ان سب ایمان لا چکے ہیں, تم بھی لے آؤ. آپ نے نہیں فرمایا, غیبی تائید اس کو کہتے ہیں جہاں سے گواہی ملتی ہے ظاہر کے خلاف. اگر یہ تائید کرتے تو یہ ظاہری تائید تھی, غیبی تائید نہیں تھی. میری بات توجہ سے سننی پڑے گی, بہت یہ ظاہری تائید ہے کہ صدر ساتھ دے دیں, وزیر اعظم ساتھ دے دیں, مالدار ساتھ دے دیں, یہ ہمارا ساتھ دے دیں تاکہ کام کچھ آگے بڑھ جاوے. میں آپ سے سچی عرض کر رہا ہوں، جتنا کام سنت سے ہٹے گا، کام کرنے والے ظاہری تائیدات کے محتاج ہوں گے، غیبی تائیدات سے ان کی نظریں ہٹ جائیں گی. کیوں؟ اس لیے کہ رواجی چیزیں وہ بے جان ہوتی ہیں جو سہاروں سے چلتی ہیں، رواجی چیزیں بے جان ہوتی ہیں جو سہاروں سے چلتی ہیں. حق جاندار ہے، اس کو کسی سہارے کی ضرورت نہیں ہے. لیکن دیہاتی کا سوال تھا کہ مجھے بتائیے کہ آپ کے رسول ہونے پر کون گواہ ہے؟ آپ نے فرمایا اس وادی کے کونے پر جو درخت کھڑا ہوا ہے یہ گواہی دے گا کہ میں اللہ کا رسول ہوں. اگر تم میرا یقین نہیں کرتے تو یہ درخت گواہی دے گا. روایت میں ہے کہ درخت وہاں سے زمین پھاڑتا ہوا آیا اور آپ کے سامنے آ کر کھڑا ہو گیا. آپ نے تین مرتبہ گواہی دی درخت سے، درخت نے تینوں مرتبہ گواہی دی، بے شک آپ اللہ کے رسول ہیں، بے شک آپ اللہ کے رسول ہیں، بے شک آپ اللہ کے رسول ہیں. لہذا نے ایمان قبول کیا اور فوراً یہ کہا کہ میں اپنی قوم کو جا کر دعوت دوں گا، اگر بات مان لی انہوں نے تو لے کر آؤں گا، اور نہ مانی انہوں نے تو میں تنہا آپ کے پاس آؤں گا، آپ کے ساتھ رہوں گا. میں نے یہ ساری بات اس پر عرض کی ہے کہ جس کو میں دعوت کہہ رہا ہوں، پیغام رسانی کا نام دعوت، پیغام رسانی کا نام دعوت نہیں ہے. یہ شادی کارڈ کی دعوت نہیں ہے یہ، بلکہ یاد رکھنا، میں ایک درمیان ایک بات کر دوں کہ اللہ کے راستے کی نقل و حرکت اور خروج یہ ایمان اور اعمال کی تکمیل کے لیے ہے. اللہ کے راستے کا نفر اور خروج یہ ایمان اور اعمال کی تکمیل کے لیے ہے، اور یہ کوئی دعویٰ نہیں ہے بلکہ قرآن اس کا شاہد ہے، قرآن اس کا شاہد ہے کہ اللہ کے راستے کا نفر، اللہ کے راستے میں نکلنا، یہ مقامی لوگوں کے لیے ان کے وعظ اور نصیحت کو مؤثر بنانے کے لیے ہے، ان کے وعظ اور نصیحت کو مؤثر بنانے کے لیے ہے. اگر آپ دین کی بات اپنی مؤثر بنانا چاہتے ہیں دوسروں کے لیے تو آپ کو اس کے لیے نکلنا پڑے گا کہ اللہ کے راستے کا نفر اپنے اندر دو چیزیں لیے ہوئے ہیں، لازم بھی ہے متعدی بھی ہے. لازم اپنے لیے ہے، فلولا نفر من کل فرقۃ منہم طائفۃ لیتفقہوا فی الدین، کہ اللہ کے راستے کے نفر سے یہ اپنے دین کے اندر سمجھ پیدا کریں. ولینذروا قومہم اذا رجعوا الیہم لعلہم یحذرون، اور واپس آ کر ڈرائے مقامی لوگوں کو تاکہ ان کے اندر اللہ کا ڈر پیدا ہو جائے. کہ مقامی لوگوں کو ڈرانے کے لیے ڈرانے والوں کا نفر کیا ضروری ہے. میں نے لیا سب ہر ایک ملفوظات. میرا دل چاہتا ہے کہ حضرت کے ملفوظات کے مضامین تلاش کیا کرو قرآن میں، تاکہ کام سمجھ میں آئے کہ کام کیا ہے. کسی نے اشارہ لگا دیا تین دن لگ گئے، کسی نے اصرار کیا تو چلے لگ گیا. یہ اس میں کوئی مزہ نہیں ہے، اس میں کوئی مزہ نہیں ہے. جب تک وہ اپنے ایمان اور اعمال کا کمال، اللہ کے راستے کی نقل و حرکت اور دعوت الی اللہ سے ہی یقین نہ کرے، اس وقت تک اس کا نکلنے میں کوئی مزہ نہیں ہے. بھائی میرے محترم دوست بزرگوں، بدھ سنج بھائی دعوت جی ارتھٹا ہمیں بولم انہیں جی ارتھٹا بولیں دعوت نبی کریم صلی اللہ علیہ وسلم طریقہ اور جذبہ، صحابہ طریقہ جذبہ سنگے عملی دین অন্যের কাছে পৌঁছানো, খালি কথা পৌঁছায় দেওয়া নয়, বরং নিজে তার উপরে আমল করতে করতে আমলই দিন তাদের কাছে পৌঁছানো, অন্যের কাছে পৌঁছানো। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা সবাই বলে যে যে জজবার সঙ্গে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি যে তরিকার সঙ্গে আমলি ভাবে অন্যের কাছে দাওয়াত পৌঁছেছেন, বলে যে যখন ওই তরিকায় দাওয়াত চলবে তখন এই উম্মত মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে দিনের উপরে আসতে থাকবে এবং এই উম্মতের সব ফজিল সে হাসিল করতে থাকবে। আর যখন এই তরিকায় দাওয়াতকে ছেড়ে দিবে উম্মত, এই উম্মত থেকে এই দাওয়াত ছুটে যাবে, তো বলে যে তখন এই উম্মতের মধ্যে ইরতিদাদ পয়দা হইতে থাকবে। এর কথা হলো যে জেহেন বিগড়ে গেছে, ইসলামকে ইসলাম জেহেন থেকে বেরিয়ে গেছে, দিন ইসলাম দিন জেহেন থেকে বেরিয়ে গেছে, দিন আর তার জেহেন কবুল করে না, তো দিনের মধ্যেও দিন নেই। এহা তোকে বলে যে তার যে মাশারাত, তার যে ঘর বাড়ি রাহান সাহান মানুষের সঙ্গে আচার ব্যবহার বলে যে সব কিছুর মধ্যে দিন বেঁধে গেছে, বলে যে জেহেনেও দিন নাই, এটাকে জেহেনি ইরতিদাদ বলে। আরেকটা হল তার দুনিয়ার জীবনের মধ্যে তার মুআশারাতের মধ্যে এখানেও কোনো দিন নাই, তো এটাও দিন দিন থেকে মুরতাদ হয়ে গেল, দিন দিন থেকে সে ফিরে গেছে, এই এই লাইনেও দিন থেকে ফিরে গেছে, তার জেহেনও দিন থেকে ফিরে গেছে। আর শেষটা বাকি রয়েছে যে দিলের থেকেও দিন বেরিয়ে যায়, ইসলামকে অস্বীকার করে বসে দিল থেকে, তাহলে তো একেবারে সম্পূর্ণই মুরতাদ হয়ে গেল, সম্পূর্ণই ইরতিদাদ হয়ে গেল। এই জন্য মেয়েরা মহতরম দোস্তা বুজুর্গ যে যখন এই উম্মত আমি উনি বলেন যে আমি যে দাওয়াতের ব্যাখ্যাটা দিলাম, বলে যে এইভাবে যতক্ষণ এই উম্মত এই দাওয়াতকে নিয়ে না উঠবে এবং এরকম ভাবে সে এটার জন্য নকল হরকত না করবে যেরকম সাহাবারা করছেন রসুল্লাহ সাল্লাহ সাহেব করছেন, ততক্ষণ পর্যন্ত বলে যে এই উম্মত এই দিনের উপরে টিকতে পারবে না, বরং দিন তার ভিতর থেকে বেরিয়ে যাবে, তার জেহেন থেকে দিন বেরিয়ে যাবে, তার মহাশারাত জীবনের সর্বক্ষেত্র থেকে দিন বেরিয়ে দেবে। সে ওটার মধ্যে এখন আর দিন পছন্দ করে না, কাপড় চোপড়ে দিন পছন্দ করে না, খাওয়া দাওয়াতে দিন পছন্দ করে না, ঘর বাড়িতে দিন পছন্দ করে না। হ্যাঁ, এইটুকু যে ভাই মসজিদে দিনকে পছন্দ করে, মসজিদে ঢুকতে সে দিন দিনের কোন তরিকাকে সে এখতিয়ার করে, হুজুরের তরিকাকে এখতিয়ার করে, তা না হলে জীবনের কোন ক্ষেত্রে সে দিনকে পছন্দ করে না, বরং অন্যের তরিকাকে সে ওইখানে পছন্দ করতেছে, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকাকে পছন্দ করতেছে। তো এটাও একরকমের ইরতিদাদ, মানে এটাও একরকম দিন থেকে ফিরে যাওয়া, যেহেনও দিনকে পছন্দ করে না, তার মন মস্তিষ্ক দিনকে পছন্দ করে না, তার জীবন দিনকে দিনের বিপরীত চলতেছে। এখন এইটুকু বাকি আছে যে দিলের মধ্যেও যে দিন আসিল ওইটাও দিল থেকে বাইরে যেত, আর দিল তার দিনই দিনকে অস্বীকার করে বলে, এটা তো পুরাপুরি দিন থেকে ফিরে যাওয়া হয়। সেজন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে যতক্ষণ পর্যন্ত দাওয়াত ওই তরিকায় যে তরিকা উনি বললেন বলে এই তরিকায় উম্মতের মধ্যে চালু না হবে, তো বলে যে এই উম্মত এই দিন থেকে ফিরে দেবে, জেহেনি ভাবে ফিরে যাবে, তার জীবনের সর্বক্ষেত্র থেকে সে ফিরে যাবে, আখের সে দিল থেকেও দিন থেকে ফিরে যাবে। আর যদি এই দাওয়াত চলতে থাকে, এই দাওয়াত উম্মতের মধ্যে চালু থাকে যেরকম সাহাবাদের জমানায় ছিল, বলেন যে তারা এই দাওয়াতের মেহনতকে করনে ওয়ালা ছিলেন, তো কিরকম দিন তাদের মধ্যে ছিল, বলে যে আল্লাহ তাআলার কোন ফরজ হুকুম এটা ছুটে যাবে, এটা তো তারা চিন্তাই করতে পারতেন না, দিনের শরীয়তের কোন বিষয় সে খেলাফ করবে বিরোধী করবে এটা তো চিন্তাই করতে পারে না। বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের একটা সুন্নত, এরকম সুন্নত যেটা রসুল্লাহ সাল্লামের সুন্নতে আদত বলে, ভাই এটা করলে ভালো না করলেও কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত, এই সুন্নতটাও সে পালন করে। তো বলে যে এরকম একটা সুন্নত, বলে যে এইটারও খেলাফ হবে, এটাও ছেড়ে দিবেন, এই কথাও তারা কল্পনা করতে পারতেন। যখন কিনা এই দাওয়াত এইভাবে চলতেছিল, এই তরিকায় চলতেছিল, কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সাহাবাদের জজবায়, যখন এই দাওয়াতের মেহনত আমলি ভাবে, আমলি দিনকে নিয়ে অন্যের কাছে পৌঁছানো হইতেছিল, তখন দিন এরকম ভাবে এক এক ব্যক্তির মধ্যে, এক এক জনের মধ্যে এই পরিমাণ দিন ছিল যে ফরজ তো ফরজ, শরীয়ত তো শরীয়ত, যে শরীয়তের খেলাফ বরদাস্ত করবে, ফরজের খেলাফ বরদাস্ত করবে, বলে যে একটা সুন্নতে আদত ছাড়তে তৈয়ার। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে এইরকম অবস্থা তখন ছিল যে কোন মুসলমান, একজন মুসলমান সে খোদার ফরজ হুকুমকে ছেড়ে দিবে, এটাকে চিন্তাই করা যায়। একজন মুসলমান সে শরীয়তের খেলাফ জিনিসকে সে পছন্দ করবে, শরীয়তকে অপছন্দ করবে, এটা তো চিন্তাই করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত, সাধারণ সুন্নতকে সে ছাড়বে, মানে এটাও চিন্তা করা যায়। এইরকম অবস্থা তাদের মধ্যে ছিল, যেন গোয়াকে পুরা দিন, সম্পূর্ণ দিন, দিনের হার লাইন পরিপূর্ণভাবে এক একজনের জিন্দগির মধ্যে পরিপূর্ণভাবে ছিল। যখন এই এই দাওয়াত এই তরিকার উপরে উনি যে তরিকাটা বাতালেন, যে ব্যাখ্যা উনি দাওয়াতের দিলেন, এই এইভাবে যখন দাওয়াত চলতেছিল, সাহাবাদের জমানায় এই দাওয়াত চলতেছিল, এইভাবে এক একজন সাহাবি, এক একজন সাহাবি সুন্নতের খেলাফ, শরীয়তের খেলাফ, খোদার হুকুমের খেলাফ বরদাস্ত করবেন, এটা চিন্তাই করতে পারেন। বলেন যে এক জমাত, সাহাবাদের এক জমাত, যার মধ্যে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি রুমিদের হাতে বন্দী হইলেন। তো রুমি বাদশাহ তাকে এই কথা বলল যে যদি তুমি নাসারা হয়ে যাও, নাসরানিয়াত কবুল করো, যিনি ইসলামকে ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম কবুল করো, তাইলে আমি তোমাকে আমার বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়ে দিব। বলে যে কোন লালচ, কোন মেরে মহতরম দোস্তার বুজুর্গ, কোন রকম লোভ লালসা তাদেরকে দিন থেকে হটাইতে পারে? মানুষের কি না জরুরত আছে? আজ মেরে মহতরম দোস্তার বুজুর্গ, সামান্য সামান্য জরুরত এটাকে একটা বাহানা হিসাবে, কোন ভয় লাগতেছে, কোন একটা প্রয়োজন দেখা দিচ্ছে, এই সমস্ত প্রয়োজনকে পুরা করতে দেয়া শরীয়তকে ছেড়ে দিতেছি, শরীয়তকে পরিত্যাগ করতেছি, শরীয়ত থেকে সরে যেতেছি, কোন পরোয়া করতেছি না। অথচ তারা কত বড় লোভনীয় জিনিস, যে বাদশাহীর অর্ধেক দিয়ে দিবে, আর উনি বলতেছেন এই কথা যে তোমার বাদশাহী অর্ধেক দিবে আমাকে, তুমি যদি তোমার পুরা বাদশাহী দিয়া দাও আর সমস্ত আরবের উপরে আমাকে বাদশাহ বানায় দাও, তবু আমি চোখের এক পলকের জন্য ইসলামকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিনকে ছাড়তে তৈয়ার নেই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজ তো সামান্য সামান্য লোভী, সামান্য সামান্য লোভ, বলে ভাই দুইটা লোকমার লোভ, দুইটা টাকার লোভ, হ্যাঁ একটু সামান্য দুনিয়াবি জরুরতের প্রয়োজন, এইটার লোভ আমাকে দিন থেকে হটাই দিতেছে। কিন্তু যখন ওই দাওয়াত উম্মতের মধ্যে চলতেছিল, তো বলে যে উম্মতের হাল, উম্মতের অবস্থা এই ছিল যে শরীয়ত থেকে হটবে এ কথা কল্পনাই করতে পারেন না, ইসলাম ছেড়ে দিবেন, দিন ছেড়ে দিবেন, বলে যত বড় লোভনীয় জিনিস সামনে হোক না কেন। আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুরা রোমের বাদশাহী যদি আমাকে দিয়ে দাও, আর যদি পুরা আরবের বাদশাহী দিয়ে দাও, তবু আমি এক পলকের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিনকে ছাড়তে তৈয়ার। তো মেরে মহতরম দোস্তা বুঝব কত বড় জিনিস। আর মেরে মহতরম দোস্ত উনি বলেন যে আজ তো মানুষ সামান্য তার বন্ধুকে রাজি করার জন্য অথবা তার কোন আপনজনকে সন্তুষ্ট করার জন্য দিনকে ছেড়ে দেয়, শরীয়তের খেলাফ চলে, মানে দোস্তকে রাজি করে, দোস্ত রাজি হয়, এটা সমাজ রাজি হয়, তো সমাজকে রাজি করার জন্য বলে যে শরীয়তের খেলাফ আমল করতেছে, শরীয়তের খেলাফ চলতেছে, কবুল করে নিতেছে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ হাদিসে পাকের মধ্যে আসছে, বলেন যে আল্লাহকে নারাজ করে, মানুষকে সন্তুষ্ট করে, তো আল্লাহ তো নারাজ হনই তার উপরে, আল্লাহ ওই মানুষকেও তার প্রতি নারাজ আর অসন্তুষ্ট করে দেন। আর যে কিনা মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহকে রাজি করে, আল্লাহ তো রাজি হনই হন, আল্লাহ মানুষকেও রাজি করে দেন, সন্তুষ্ট করে দেন। তো মেরে মহতরম দোস্ত আজ তো বলে যে আল্লাহর কি পরোয়া, বলে যে সামান্য নিজের এক বন্ধুকে সন্তুষ্ট করার জন্য অথবা নিজের সমাজকে সন্তুষ্ট করার জন্য নিজের কোন আত্মীয়কে সন্তুষ্ট করার জন্য বলে ভাই সাহেব কি করবো, ওনারা সব নারাজ হয়ে যায় এই কাজটা না করলে, তো একটু সময়ের জন্য একটু করি আর কি। তো মেরে মহতরম দোস্ত বিভিন্ন উৎসব উপলক্ষে কত রকম শরীয়তের খেলাফ কাজ আমরা করে না বসি শুধু এই জন্য যে ভাই আমার সমাজ আমার আত্মীয় স্বজন তারা না অসন্তুষ্ট হয়ে যায়, তাদেরকে সন্তুষ্ট করার জন্য শরীয়তের খেলাফ করে কাকে নারাজ করতেছি, আল্লাহকে নারাজ করতেছি। যখন আমি আল্লাহকে নারাজ করব, আল্লাহ তাআলা এই যাদেরকে আজ আমি সন্তুষ্ট করার জন্য করতেছি তাদেরকেও আল্লাহ তাআলা অসন্তুষ্ট করে দেবেন আমার প্রতি, আল্লাহ তো নারাজ হবেনই। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলে যে না এই একটু সামান্য একটুখানি দুনিয়ার লোভনীয় জিনিস, দুনিয়ার কোন জিনিসকে হাসিল করার জন্য, আর বলে যে এটা কত বড় লোভের জিনিস, একজন বন্ধুকে রাজি করা এটা আর কতটুকুই বা জিনিস, একটা বন্ধু না হয় না অসন্তুষ্ট হইল, একটা আত্মীয় স্বজন না হয় অসন্তুষ্ট হইল, এটা কোনো বড় জিনিস, এর চেয়ে কত বড় জিনিস, বলে যে রোমের বাদশাহ বাদশাহী দিতে চাইতেছে আর উনি দিনের খেলাফ এই বাদশাহীকে কবুল করতে এক পলকের জন্য রাজি হইতেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে উনি যখন দেখলেন যে বাদশাহ দেখলো যে ও তো রাজি হইতেছে না, তো এখন ভয় দেখাইতে শুরু করছে, বলে না কোনো লোভ না কোনো ভয় তাদেরকে দিন থেকে হটাইতে পারছে আর দিন থেকে এক চুল সরাইতে পারছে। বলে যে বাদশাহ ভয় দেখাইতে লাগলো, বলে তোমাকে কিন্তু কতল করবো মারবো, বলে মারতে পারো আমি মরে যেতে তৈয়ার আছি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিনকে ছাড়তে তৈয়ার। মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলে ডেগের মধ্যে পানি গরম করতেছে আর তার এক সঙ্গীকে নিয়ে ওই ডেগের মধ্যে ফালাইয়া গরম উত্তপ্ত পানির মধ্যে ফালাইয়া ওইখানে ভুনা করে ফালাইতেছে আর ওইখানে মেরে ফেলতেছে, আর তারপরে বলে যে তাকে বলে নিয়ে যাও, তাকেও নিয়ে যাও, তাকেও ফেলো। তো নিতে নিতে আবার একটু বুঝাইতেছে, বলে দেখো চিন্তা করে কিন্তু এ মরতে হবে এই ডেগের মধ্যে ওইভাবে যেরকম তোমার সাথী মরছে, একটু চিন্তা করো। সে বলে না না আমি আর চিন্তা করি না, আমি তো মরবই, কান্দতেছে চোখ দিয়ে পানি বেরিয়েছে, বলে ও মনে করছে দিলটা নরম হয়ে গেছে বোধ হয়, এখন বোধ হয় ফিরবে। তো জিজ্ঞাসা করতেছে কি হলো, এখন কেন কান্দ, এখন কোন ফিরতে চাও? তোমার মহতরম দোস্ত উনি কি বলতেছেন, উনি বলতেছেন আরে আমি এই মৃত্যুর ভয়ে কান্দতেছি না, আমি তো কান্দতেছি এই জন্য যে আল্লাহ তাআলা যে নেয়ামত আমাকে দিলেন এই নেয়ামতের মোকাবেলায় শুধু একটাই জান আমাকে দিচ্ছেন যেটা আমি দিতে পারি, যদি খোদা আমার শরীরের সমস্ত প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা করে জান দিতেন, যতগুলা চুল আমার শরীরে আছে এতগুলা জান খোদা আমাকে দিতেন, আমি এই দিনের জন্য এই সমস্ত জানকে কোরবান করতাম। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ চিন্তা করে দেখেন যে একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, মানুষ বলে যে ভাই উনি তো সাহাবি ছিলেন, সাহাবারা তো এরকমই হবেন, উনি বলেন যে ভাই যদি সাহাবাদের তরিকায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় এই দাওয়াতের মেহনত এই দুনিয়াতে চালু হয়ে যায় তো আজও উম্মতের মধ্যে এরকম ব্যক্তি এরকম লোক পয়দা হইতে পারে যে শরীয়তের সামান্য একটুখানি ব্যতিক্রম সে সহ্য করবে না, জান দিতে তৈয়ার হয়ে যাবে। আজ তো মেরে মহতরম দোস্ত সবাই বলে জান দিতে তৈরি আছে, তো জান চলেও যেতেছে জান দিতেও আছি, কিন্তু মেরে মহতরম দোস্ত বুঝবো কিসের উপরে জান দিতেছি আমি। সেই জন্য বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, এর মধ্যে কোন সন্দেহ নাই, সাহাবাদের জমানা এবং তাদের জমানায় এইরকম পক্কতা পরিপক্কতা আর এরকম মজবুতি দিনের মধ্যে কি জন্য আসলো? বলে যে এরকম পরিপক্কতা দিনের জন্য আসছে যখন কিনা মেরে মহতরম দোস্তা বুজুর্গ দিনের মেহনত দাওয়াতের মেহনত ওই তরিকায় চলতেছিল, ওই জজবার সঙ্গে আমলি ভাবে এই দাওয়াত পৌঁছানো হইতেছিল। উনি বলেন যে ভাই দুনিয়াতে কোন যন্ত্র এরকম আবিষ্কার হবে না যে এখনো পর্যন্ত হয়নি, কোনদিন হবে না, আল্লাহ এরকম কোন যন্ত্র তৈরি করেন নাই যে আমলকে পেশ করতে পারে, বেশির চেয়ে বেশি কথা পৌঁছাই দিতে পারে, কিন্তু আমলকে পৌঁছাই দিতে পারে এইরকম যন্ত্র দুনিয়াতে মানুষ ছাড়া আর নাই। আমল তো মানুষই করে দেখাইতে পারে ভাই, ইবাদত মানুষ করে দেখাইতে পারে, মুআমালাত মানুষ করে দেখাইতে পারে যে তার লেনদেন কিরকম সুন্দর, কিরকম পরিচ্ছন্ন, তার আখলাক কত উঁচা, তার মানুষের সঙ্গে আচার আচরণ কত উঁচু পর্যায়ের আর কিরকম শান্তিদায়ক। বলে যে এটা তো মানুষ আমল করে দেখাইতে পারে, কোন মেশিন দেখাইতে পারে না। কারণ আমরা মনে করতেছি একটা মেশিন দুনিয়াতে এত আবিষ্কার হয়ে গেল, এত মাধ্যম প্রচার দুনিয়াতে এসে গেল, তো এখনো আবার এরকম ভাবে যে যে কথা পৌঁছাইতে হবে, এটার কি প্রয়োজন? এই সমস্ত প্রচার মাধ্যমের দ্বারা আমি যদি তবলিক করে দেই তাইলে কি তবলিক হবে না? তাইলে তো তবলিক হয়ে যাবে, পৌঁছানো হয়ে যাবে। উনি বলেন যে ভাই মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই ভুলটা আমরা না বুঝি যে খালি কথা পৌঁছে দেওয়াটাই তবলিক। বলে নয় মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তবলিক হইল যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, তরিকা মোতাবেক এবং হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাদের যে জজবা ছিল সেই জজবার সঙ্গে এবং আমলি ভাবে কোন জিনিসকে পৌঁছানো, এটা হল দ্বীনের তবলিগ। এটার সঙ্গে খোদায় পাকের নুসরতের সম্পর্ক রয়েছে। ব্যক্তিগতভাবে একজন লোক ইবাদত বন্দিগি অনেক উঁচু পর্যায়ের হইতে পারে, অনেক উঁচু পর্যায়ের ইবাদত বন্দিগি হইতে পারে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ব্যক্তিগত ইবাদত বন্দিগি এটার দ্বারা কেরামতও জাহির হয়ে যেতে পারে। দুনিয়াতে অনেক মানুষ, অনেক মানুষের কেরামত দেখে, বুজুর্গদের কেরামত দেখে, মানে যে ওই বুজুর্গদের কেরামতের সম্পর্ক ওই বুজুর্গের সঙ্গেই, কিন্তু খোদায় পাকের নুসরত আল্লাহ তাআলার সাহায্য, বলে যে এটা তো আল্লাহ তাআলার সাহায্য, যেটা সেটা ওই কেরামত নয়, আল্লাহ পাকের সাহায্য তো হইল যে সাহায্য আসলে উম্মতের মধ্যে মানুষের দিলের ভিতরে হেদায়েত ঢুকে পড়ে আর মানুষ ইমানের মধ্যে আসা পড়ে, হেদায়েত মানুষ কবুল করে নেয়, মানুষের দিলের ভিতরে হেদায়েত ঢুকে পড়ে, ওইটা হইল খোদায় পাকের নুসর। আর তা না হইলে বলে যে ভাই ব্যক্তিগত আমল, বলে যে ব্যক্তিগত আমলের দ্বারা পুরা উম্মত আল্লাহ পাকের নুসরতের দ্বারা উপকৃত হবে এটা কোনদিন হবে না, মানে ব্যক্তিগত কারামত হইতে পারে। উনি ঘটনা শুনে দিতেছেন, বলেন যে ভাই তিনজন লোক তারা ওই পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়ে গেছে, একটা ভারী পাথর পাহাড়ের গুহার গুহার মুখে এরকম ভাবে আটকে গেল, বলে যে এখন আর বাইরিবার কোনো উপায় নেই। তো তারা ওইখানে তাদের আমল পেশ করলো, ব্যক্তিগত আমল পেশ করলো, ব্যক্তিগত আমল, একজনে তার আখলাকি যে কিরকম উচ্চ আখলাকওয়ালা সে এক আমল করছে, ওই আমলকে খোদার সামনে পেশ করছে। একজন সে তার মহাসারাতের কত উঁচা ধরনের যে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার এইটার কত উঁচা দরজা হইতে পারে, বলে এরকম উঁচু দরজার এক আমল পেশ করছে। একজনে মুআমালাতের লাইনের তার উঁচু ধরনের এক আমল পেশ করছে, বলে মুআমালাতের লাইন মজদুর ঠিক করছিল, সবাই মজদুরি নিয়ে গেছে, একজনে মজদুরি নেয় নাই তো তার মজদুরি খায়া ফেলায় নাই, তার মজুরিটা ওইটাকে ব্যবসায় খাটাইয়া বলে যে অনেক সম্পদ বানাইছে, বহুদিন পর সে আসছে তো তাকে খালি তার মজুরি দিয়ে বিদায় করে নাই, চিন্তা করে দেখেন কিরকম উঁচু দরজার যে মামলা হইতে পারে, লেনদেন হইতে পারে। মামলা মানে হল আপসের লেনদেন, কামাই রোজগার। তো বলেন যে ভাই কিরকম উঁচু পর্যায়ের মামলা হইতে পারে যে ওই লোকটা যখন বহুদিন পরে আসলো তো বলল যে ভাই আমার মজুরি আমাকে দিয়ে দাও, আল্লাহকে ভয় কর। তো ওই লোক বলতেছে ওই যে মাঠ ভরা গরু ছাগল দেখতেছ, উঠ বকরি দেখতেছ, এগুলি সব তোমার মজুরি, নিয়ে দাও। বলে আমার সঙ্গে ঠাট্টা করো না, আমার মজুরি তো খুবই কম ছিল আর তুমি আমাকে বলতেছো মাঠ ভরা এই উঠ বকরি এগুলি সব আমার মজুরি, এটা কি করে হয়? বলে হ্যাঁ হ্যাঁ এটাই তোমার মজুরি, কারণ তোমার মজুরি খুব অল্প ছিল ঠিকই, ওইটাকে আমি ব্যবসায় খাটাইয়া এই সমস্ত সব এই উঠ ছাগলের পাল মাঠ ভর্তি করে ফেলছি, ওইটা সবই তোমার মজুরির দ্বারাই হয়েছে, কাজে এই সবগুলি তুমি নিয়ে যাও। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে একটা বকরিও তাকে দিয়া যায় নাই, সবগুলি সে নিয়ে গেছে, সেও এই কথা আশা করে নাই। বলে একটা বকরি অন্তত বকি এত মাল বানাই দিলাম, তারে সামান্য মজুরি এটারে খাটাইয়া এত বড় একটা ব্যবসা জুড়ে এত বড় একটা মুনাফা তাকে দিলাম, সে সামান্য একটু আমারে দিয়ে যাবে, বলে এই কথারও আশা করে নাই। বলে সম্পূর্ণ নিয়ে আসে চলে গেছে। কত উঁচা দরজার মামলাত হইতে পারে আর কত উঁচা দরজার মহাসালাত হইতে পারে যে মা বাপের শিওরে মেরে মহাতারাম দোস্তা বুঝে দুধের বাটি নিয়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দাঁড়ায় আসে আর ভিড় বাচ্চা ফুকা বাচ্চারা গড়াগড়ি খায় কাঁদতেছে, কাউকে দুধ দিবে না। বলে যে আগে মা আর বাপকে খাওয়াইব, কত বড় উঁচা মহাসালাত হইতে পারে আর কত বড় উঁচা আখলাক হইতে পারে যে যে অপকর্ম করার মহিলার সঙ্গে একেবারে সব রকম সুযোগ পাওয়া সত্ত্বেও আল্লাহকে ভয় করা সে ওইটাকে পরিত্যাগ করছে। তো তাদের ব্যক্তিগত আমল ছিল, তারা ওই গুহার মধ্যে আটকা পড়ছে। এখন তিনও জনে আপনা আপনা আমল দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে এই বন্দি দশা থেকে এই গুহা থেকে মুক্তি চাইতেছে আল্লাহর কাছে। তো বলে যে যখন তারা দোয়া করছে আল্লাহ তাআলা তাদের ওই আমলের বদৌলতে ওই পাথরকে সরাইয়ে দিছে, তারা গুহা থেকে বের হয়ে চলে আসছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ ব্যক্তিগত আমল দিয়া ব্যক্তিগত উপকার মুনাফা লাভ করল, উম্মতের কি হইল, উম্মতের কি লাভ হইল? আমি আমার এবাদত দিয়া আমি নিজে উপকৃত হইলাম, আমার কেরামতি জাহির হইল। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উম্মতের কি লাভটা হইল? কি উম্মতের দিনের ভিতরে দিন এসে গেল, উম্মতের মধ্যে ইমানদারি ঢুকে গেল, তাদের আকিদা সহি হয়ে গেল? না, মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ওই দাওয়াত যে অর্থ বলা হয়েছে দাওয়াতের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক, আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে সাহাবাদের তরিকা এবং জজবা এই সব মিলাইয়া আমলি ভাবে যখন জমাত বানায় বানায় চলবে আর মানুষের দ্বারে দ্বারে যাবে ইনফিরাদি দাওয়াত দিবে, বলেন যে আল্লাহ তাআলার নুসরত জেনে রাখেন, এই কথাটা খুব ভালো করে মনে রাখেন, আল্লাহ পাকের নুসরত আর সাহায্য বলে যে ইনফিরাদি দাওয়াতের সঙ্গে যখন এক এক ব্যক্তিকে এক এক ব্যক্তির জন্য সে মেহনত করবে, চলবে, খরচ করবে, হরকত করবে এবং তাকে দাওয়াত দিবে, তো বলে যে এই ইনফিরাদি দাওয়াত এক একজনকে দাওয়াত দেওয়া, তো বলে যে এটার সঙ্গে আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য লাগা রয়েছে। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে দাওয়াত যখন ওই অর্থে হবে তো দিন আল্লাহ তাআলা দুনিয়াতে জিন্দা করবেন এবং আল্লাহ পাকের নুসরত আসবে। আল্লাহ পাকের নুসরতের অর্থ এটা নয় যে আমার কোনো কেরামতি জাহির হয়ে গেল, আল্লাহ পাকের নুসরতের অর্থ হইল এই যে যখন আল্লাহ পাকের নুসরত আসবে তো সারা দুনিয়াতে দিন জিন্দা হয়ে যাবে, মানুষের দিলের ভিতরে দিন দাখিল করে দিবেন আল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, আবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে জমাতের মধ্যে চলতেছেন, সাহাবারাও সঙ্গে আছেন। তো বলেন যে এক জায়গায় দেখলেন একজন গ্রাম্য লোক দূর দিয়ে যাইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাইয়া তার কাছে গেলেন। এই নয় যে ভাই তারে ধরে নিয়ে আসো, তারে ডেকে নিয়ে আসো, নিজেই আগায় গেলেন। এই জন্য বলেন যে বলে যে যে যাকে দাওয়াত দেওয়া হবে সে হল মতলু, আর সে হল উদ্দেশ্য, যে তাকে উদ্দেশ্য করেই যাইতে হবে, তার কাছেই যাইতে হবে। মেরে মহতরম দোস্ত রসুল্লাহ সাল্লাম চলতে চলতে তার কাছাকাছি পৌঁছলেন। সে যখন হুজুরের কাছে আসলো তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে বললেন এই কথা যে তুমি কি এই কথা সাক্ষী দিবে যে আমি আল্লাহর রসুল? এমন গ্রামের লোকটা বলতেছে যে আপনি যে দাবি করতেছেন আপনি আল্লাহর রসুল, আপনার কোন সাক্ষী আছে? তো মেরা মহতরম দোস্তা বুঝব হজরত আবু বকর ওমর সাহাবাদের জমাত সবাই ছিলেন, রসুল্লাহ ইসলাম এই কথা পেশ করতে পারতেন যে হ্যাঁ হ্যাঁ এই সমস্ত সাক্ষী আমার, দেখো এই দেখো আবু বকর ইমান কবুল করছে, আর দেখো ওমর ইমান কবুল করছে, এত সব সাহাবা মানে তারা ইমান কবুল করছে। মানে যে দুনিয়াবি কোন যে সাহায্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নিজের দাবির পক্ষে গ্রহণ করেন নাই, দাবি করছেন আমি আল্লাহর রসুল, এটার জন্য দুনিয়ার কোন জিনিসকে টানেন নাই। মানে ভাই অমুক বড় লোক যদি তবলিগে লেগে যায় তবলিগের বাড়ি উন্নতি, অমুক উচ্চ পদস্থ যে সরকারি ক্ষমতাশালী লোক যদি তবলিগে লেগে যায় তো তবলিগের বড় উপকার হয়ে যাবে, দিন দুনিয়াতে জিন্দা হয়ে যাবে, দিনের বড় সাহায্য হয়ে যাবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে জাহিরি যত রকম জিনিস দেখি এগুলিকে খোদায় পাখের নুসরত বলে না, এগুলি নুসরত নয়। রসুল্লাহ সাল্লাহ ইসলাম যদি চাইতেন তো হজরত আবু বকরকে ডাকতে পারতেন, হজরত ওমরকে ডেকে বলতে পারতেন সাক্ষী দাও তোমরা যে আমি আল্লাহর রসুল। অনেক সাহাবারা ছিলেন, এত মানুষ মিলা সাক্ষী দিলে সে বেচারা তার সামনে সে অস্বীকার করতে পারত না, কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কাউকে ডাকেন নাই। সেই গ্রাম্য লোকটা যখন বলল যে আপনার কোন সাক্ষী আছে, তো হুজুর বললেন ওই যে মাঠের কিনারায় গাছটা দেখতেছ ওই গাছ সাক্ষী দিবে। আবার যে ওই গাছকে ডাকলেন তো গাছ জমিন ফেড়া রসুল্লাহ সাল্লাহ ইসলামের সামনে এসে হাজির হয়ে গেল। আর হুজুর আকরম সাল্লাহ আলী ওসাল্লাম তার কাছ থেকে তিনবার করে সাক্ষী নিলেন, তো সে তিনবার করে সাক্ষী দিল ওই গ্রামের লোকটা। তারপরে আবার রসুল্লাহ সাল্লাম তাকে বললেন নিজের জায়গায় ফিরে যাও, তো গাছ নিজের জায়গায় আবার ফিরে চলে গেল, ওই গ্রামের লোকটা মুসলমান, ওই লোকটা মুসলমান হয়ে গেল এবং সে দায়ী হয়ে দাওয়াত দেবার জন্য নিজের এলাকায় চলে গেল। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ নুসরত এটাকে বলে যে যখন নুসরত আসে তো মানুষের দিনের ভিতরে আল্লাহ তাআলা দিনকে ঢুকায় দেন, দিনের মধ্যে মানুষকে দলে দলে দিনের মধ্যে নিয়ে আসেন। আমার ব্যক্তিগত কোন আমলের দ্বারা মানুষ বুজুর্গ হয়ে যেতে পারে, মানুষ আল্লাহর সঙ্গে অনেক উঁচা তাল্লুক তার সম্পর্ক তার কায়েম হয়ে যেতে পারে, তার কোন কেরামতি দুনিয়াতে জাহির হয়ে যেতে পারে, কিন্তু এটা উম্মতের জন্য, পুরা উম্মতের জন্য, মানে যে পুরো উম্মতের জন্য এটা কোন কাজে আসবে না। হ্যাঁ, পুরো উম্মতের জন্য তখনই কাজে আসবে যখন কিনা আল্লাহ পাকের গাইবি নুসরত আর সাহায্য যে আল্লাহ পাকের তরফ থেকে আসবে, তো আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে মানুষের অন্তরে অন্তরে দিনকে ঢুকাই দিবেন, মানুষের জিন্দগিতে দিনকে ঢুকাই দিবেন। আবার যে মানুষ তখন দিনের একটা সামান্য বিষয়কে ছেড়ে দেওয়া আর সামান্য বিষয়ের বিপরীত করা তার কাছে জান দেওয়ার চেয়েও বেশি কঠিন মনে হয়, আমি জান দিতে পারি এটার জন্য, আমি জান দিতে পারি কিন্তু শরীয়তের খেলাফ দিনের খেলাফ কোন জিনিসকে আমি সহ্য করতে পারি। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ আমি শরীয়তের খেলাফ কোনো আমল করতে পারি না, আমি সুন্নতের খেলাফ কোনো আমল করতে পারি না। এই পরিমাণ দিন তার ভিতরে মজবুত হয়ে বসে যাবে, আর যদি এই দাওয়াতের মেহনতকে ছেড়ে দেই, এই দাওয়াতের মেহনত ছুটে যায়, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ মানুষের মধ্যে ইরতেদাদ আসবে যে মানুষ দিন থেকে ফিরে যাবে, তার মস্তিষ্ক তার জেহেন প্রথম দিন থেকে ফিরে যাবে, তার জীবন যাত্রা জীবনের সব রকমের যে কাজকর্ম এগুলি থেকে দিন বেরিয়ে যাবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার অন্তর থেকেও দিন বেরিয়ে যাবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ যখন দাওয়াত ওই অর্থে শুরু হবে তখনই আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করবেন। এই জন্যই মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ পাকের নুসরত আর কোন জিনিসের সঙ্গে সম্পৃক্ত নাই, আর কোন জিনিসের সঙ্গে লাগা নাই। আল্লাহ পাকের গাইবী নুসরত তো একমাত্র দাওয়াতের সঙ্গেই লাগা আছে। যখন দাওয়াত চলবে তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার নুসরতকে নাজিল করবেন, আর যখন তার নুসরত আসবে তো মানুষের দিলের ভিতরে মেরে মহতরম দোস্তা বুজুর্গ দিন মানুষের দিলের ভিতরে ঢুকবে। উনি বলছিলেন এই কথায় যে যে আমরা হজমান ইলিয়াসাহ রহমতুল্লাহ আলী যে মলফুজাত আছে, এই মলফুজাতকে কোরআন ও হাদিস থেকে দেখি। যখন কোরআন ও হাদিস থেকে মিলাইব তখন দেখব যে সবই কোরআন ও হাদিসের কথাই এবং সব কোরআন হাদিসের মধ্যে মজুদ আছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমরা আল্লাহর রাস্তায় বের না হব, নিজের জান ও মাল নিয়ে আমরা হরকত না করব, ততক্ষণ পর্যন্ত না দিন আমাদের মধ্যে আসতে পারে আর না দিন অন্যের মধ্যে আসবে। এটা তো খুদ কোরআনে পাকের মধ্যেই আছে, আল্লাহ তারাই বলতেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কেন তাদের মধ্যে থেকে এক জমাত আল্লাহর রাস্তায় বের না হয়, যাতে তারা নিজেরা দিনকে শিখে। আল্লাহর রাস্তায় বের হলে দিন শিখবে, আল্লাহর রাস্তায় বের হয়ে তারা দিন শিখুক, আর তারা যখন আল্লাহর রাস্তা থেকে ফিরে আসবে তো তাদের কওমের লোকদেরকে তাদেরকে তারা দিন শিখাবে, তাদেরকে দিনের কথা বলবে। উনি বলেন আল্লাহর রাস্তায় বাইর হওয়া ছাড়া, নকল হরকত করা ছাড়া কথার মধ্যে তাসিরও পয়দা হয় না। এই জন্যই আল্লাহ তারা বলছেন যে বাইর হোক তারা, তারা যখন আল্লাহর রাস্তা থেকে ফিরে আসবে তারা তাদের ঘর বাড়িতে তাদের কওমের লোকদেরকে দাওয়াত দিবে, তো এই দাওয়াতের মধ্যে তাসির পয়দা হবে, ওই দাওয়াতের মধ্যে তাসির পয়দা হবে। হজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে দাওয়াত ছাড়া কথার মধ্যে তাসিরও পয়দা হয় না মানুষের, মানুষের অন্তরের মধ্যে কথা দাগ কাটে না, মানুষের অন্তরে ঢুকে না। তো এটা তো মলফুজাতের মধ্যে আছে, এটাকে যদি আমরা কোরআনের মধ্যে দেখি তো কোরআনের আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলাই বলতেছেন যে তারা তাদের মধ্যে থেকে এক জমাত কেন আল্লাহর রাস্তায় বের হয় না, যাতে তারা দীনের সমাজ হাসিল করে এবং তারা যখন ফিরে আসবে তো তারা তাদের কওমকে যখন দাওয়াত দিবে ভয় দেখাবে তো তাদের দিনের মধ্যে ভীতি সৃষ্টি হবে আল্লাহ তাআলার আযাবের উপরে, তো তাদের অন্তরও দিনকে কবুল করবে। তো আল্লাহ তাআলা তো খুদ কোরআনে পাকের মধ্যে বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যখন তারা আল্লাহর রাস্তায় বের হবে তো তারা দিনের সমজ তারা হাসিল করবে। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা আবার ফিরে আসবে তো ফিরে আসা তারা তাদের কওমের লোকদেরকে যখন বুঝাবে দাওয়াত দিবে তো এই দাওয়াতের তাসির কওমের দিলের ভিতরে পড়বে। সেই জন্য বলতেন মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, বলেন যে কথার তাসিরও তখনই মানুষের অন্তরে পড়ে যখন মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে নকল হরকত করে, মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে দাওয়াত দেয় তো তার কথার মধ্যেও তাসির পয়দা হয়ে যায়, দিনের তার জিন্দিগিতেও দিন এসে যায়। তো জিন্দিগিতে দিন আসার কথার মধ্যে তাসির পয়দা হওয়া মানে এইটা রাস্তা হইল এই যে আল্লাহর রাস্তায় বের হওয়া, যেরকম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুন্নত তরিকা মোতাবেক সাহাবাদের জজবা মোতাবেক দিনের আমলি শেকেল নিয়ে যখন আমরা আল্লাহর রাস্তায় বের হব তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই দাওয়াত জিন্দা হবে, খোদায় বাকি নুসরত আসমান থেকে নাজেল হবে, মেহনত তো আমরা সাধ্যমতো করব, খোদার নুসরত যখন আসবে তো মানুষের অন্তরে অন্তরে দিন ঢুকে পড়বে। দাওয়াত কে জরিয়ে সবসে পেহলে ইয়কিনো কি তবদিলি হ্যায়, ইসলিয়ে কে পুরে দিন কা মাদার ঈমান পর হ্যায়, ইতাআত কা মাদার ঈমান পর হ্যায়, عمل کی قبولیت کا مدار بھی ایمان پر ہے, اعمال میں اخلاص بھی ایمان سے ہے, اعمال پر استقامت بھی ایمان سے ہے, اور اعمال پر وعدوں کا پورا ہونا اس کے لیے بھی ایمان شرط ہے. میں نے جو باتیں عرض کی ہیں انتہائی ضروری ہیں, دین پر استقامت, دین پر وعدوں کا پورا ہونا, اللہ کے یہاں عمل کا قبول ہونا, اور اعمال کے اندر اعمال پر اجر کا ملنا, یہ سب ایمان کے ساتھ مشروط ہیں. میں عرض یہ کرنا ہے کہ جس طرح میں عرض کر رہا ہوں, آپ ذرا دھیان سے سنیے گا بات, کہ جس کو میں نے دعوت کہا ہے وہ شروع سے عرض کر رہا کہ دعوت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے ان کے جذبے کو کہتے ہیں, اس طریقے کے مطابق اگر ایمان کی تعلیم امت کو دی جائے تو ایمان کا بننا یقینی ہے, ایمان کا بننا یقینی ہے. اس طرح آپ صلی اللہ علیہ وسلم کی فرائض کی تعلیم, فرائض جس طرح آپ نے سکھلائے ہیں وہ فریضہ ہے, جس طرح میں اور آپ ادا کر لیں وہ فریضہ نہیں ہے. جس طرح آپ نے زکات ادا کرنے کا حکم فرمایا اس طرح ادا کرنا فریضہ ہے, اس کے خلاف ادا کرنا فریضہ نہیں ہے. بالکل خدا کی قسم, اسی طرح ایمان کا سیکھنا ایک فریضہ ہے, اور اس کے سیکھنے کا جو طریقہ محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا ہے, اس طریقے پر ایمان کا سیکھنا, یہ خدا کی قسم یقینی بات ہے کہ ایمان اپنی حقیقت کے ساتھ اندر آئے گا. اس کا کیا طریقہ تھا؟ آپ کے صحابہ جو ایمان کے کمال کو پہنچے ہوئے تھے, انہیں بھی اس کا حکم تھا کہ اپنے ایمان کو تازہ کرتے رہو. صحابہ جو ایمان کے لیے امت کے لیے نمونہ ہے اپنے ایمان میں, ان کو حکم تھا اس کا کہ اپنے ایمان کو تازہ کرتے رہو. وہ ایمان کو تازہ کرنے کے لیے مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے تھے. میری بات توجہ سے سننا, بہت مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے تھے, اور صحابہ پر ملاقاتیں کر کے انہیں ایمان سیکھنے کے عنوان پر مسجد میں جمع کرتے تھے. یہ میں صحابہ کرام کا معمول عرض کر رہا ہوں کہ صحابہ سائبر گشت کرتے تھے, اور عنوان ہوتا تھا ایمان کا سیکھنا. خود فرماتے ہیں عمر رضی اللہ تعالیٰ عنہ کہ میں تم لوگوں کو یہاں مسجد میں اس لیے جمع کرتا ہوں تاکہ میرے ایمان میں زیادتی ہو, تاکہ میرے ایمان میں ترقی ہو. فرماتے ہیں امام بخاری رحمۃ اللہ علیہ کہ ایمانی مجالس سے ایمان کا بڑھنا ثابت ہے کہ معاذ بن جبل رضی اللہ تعالیٰ عنہ ایمان کا حلقہ قائم کرتے اور یہ کہتے صحابہ سے اجلس بنا نؤمن ساعتن. امام بخاری رحمۃ اللہ علیہ نے بخاری شریف اس کو ثابت کیا ہے کہ ایمانی مجالس سے ایمان بنا کرتا ہے. میرے دوستو عزیز بزرگو, میں پھر آپ سے کہتا ہوں ایک مرتبہ کہ دعوت یہ نہیں میں جس طرح چاہوں کام کروں, آپ جس طرح چاہیں کام کریں, نہیں خدا کی قسم. دعوت کہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے کا پابند ہو کر ان کے جذبے کے ساتھ کام کرنا, یہی دعوت ہے. ان کا طریقہ یہی تھا کہ صحابہ سے ملاقاتیں کرتے اور دعوت دے کر ان کو ایمان سیکھنے کے عنوان پر مسجد میں لے کر آتے کہ آؤ یہاں بیٹھو, کچھ دیر کے لیے پر ایمان لے آئیں. یاد رکھنا ہماری ملاقاتیں ایک ایک ایمان والے کو ایمان کے بگڑنے کے ماحول اور غفلت اور گناہوں کی ظلمتوں کے ماحول سے اٹھا کر مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑنا, یہ ہمارے گشتوں کا مقصد ہے, یہ ہماری ملاقاتوں کا مقصد ہے. مسجد کی آبادی کا عمل صحابہ اکرام کا معمول ہے, صحابہ کا معمول ہے. مسجد میں تعلیم جاری ہے, اور باہر ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ سارے محدثین کے امام, وہ بازار سے کھلے بازار سے لوگوں کو اٹھا کر مسجد میں ایک ایک کر بھیج رہے کہ تمہیں اتنا عاجز کس نے کر دیا کہ اللہ کے نبی کی معراج تقسیم ہو رہی ہے مسجد میں, تم بازار میں ہو. سارے محدثین کا امام ابو ہریرہ رضی اللہ عنہ وہ لوگوں کو اٹھا کر مسجد میں بھیج رہے, ومعاذ بن جبل، عبد الله بن رواحه، ابي بن كعب، عمر بن الخطاب، یہ بڑے بڑے صحابہ، یہ صحابہ سے پر گشت کر کے ان سے کہتے تھے کہ آؤ مسجد میں کچھ دیر کے لیے اپنے پر ایمان لے آؤ. امام نووی رحمۃ اللہ علیہ نے لکھا ہے کہ مسجد میں ایمان کے حلقوں میں لا کر یہاں دین کی تعلیم دینا، آخرت کا، جنت کا، کہ دوزخ کے تذکرے کرنا اور فرائض کی تعلیم دینا، یہی ایمان کی مجلسوں کا مطلب ہے. صحابہ کرام یہ ایمان کی مجلس مسجد میں قائم کرتے تھے. بس مجھے عرض کرنا ہے کہ ہماری ملاقاتوں کا مقصد ہے ہر ایمان والے کو مسجد کے باہر کے ماحول سے نکال کر مسجد کے ماحول میں لانا، اس لیے کہ اللہ کا تعلق پیدا ہونے اور دلوں کے پلٹنے کی جگہ مسجد ہی ہے. حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے وفد ثقیف کو مسجد میں رکھا تاکہ ان کے پورے دین پر چلنے والے بن جائیں، کیونکہ وفد ثقیف نے کہا تھا کہ ہم نماز نہیں پڑھیں گے، جہاد نہیں کریں گے، زکات نہیں دیں گے، اپنے بت کو نہیں توڑیں گے 3 سال تک. آپ نے فرمایا کہ ان کو مسجد میں رکھا ہے میں نے اس لیے تاکہ آپ والے مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں. میں صحابہ کا طریقہ عرض کر رہا، میرے دوستو عزیزو میں پھر عرض کرتا ہوں، کام کو رواج سے بچا کر سنت کی طرف لاؤ. سنت یہی ہے جو میں کہہ رہا ہوں کہ ہماری ملاقاتیں مسجد کے ماحول میں لانے کے لیے ہیں. ایمان سیکھنے کا حکم ایمان والوں کو ہے، یا ایھا الذین آمنوا آمنوا، ایمان والوں تم ایمان لاؤ. میں عرض کر رہا کہ صحابہ کمال ایمان کو پہنچے ہوئے تھے، پھر بھی حکم تھا کہ تم ایمان لاؤ. اس طرح مسجد کے ماحول میں جمع کر کے اللہ کی توحید کو خوب بیان کرو. علماء نے لکھا ہے احکام کا علم عمل کے لیے مقصود ہے، بذات خود مقصود نہیں ہے. علماء نے لکھا ہے احکام کا علم عمل کے لیے مقصود ہے، بذات خود مقصود نہیں ہے، لیکن اللہ کی توحید کو بیان کرنا بذات خود مقصود ہے. احکام کے علم سے فراغت ہو جائے گی. نماز پڑھنی آ گئی، ہر نماز میں کتاب کھول کر نہیں دیکھتا. روزہ رکھنا آ گیا، ہر سال روزہ رکھتا ہے، کتاب کھول کر نہیں دیکھتا کہ اندر کے علم سے عمل کر رہا ہے، لیکن اللہ کی توحید کا بیان کرنا بذات خود مقصود ہے، اس سے مومن کو فراغت نہیں ہے. اس طرح مسجد میں ایمان کے حلقوں میں لا کر لوگوں کو جوڑو. ہماری ملاقاتیں مسجد میں لانے کے لیے ہیں، کیونکہ اللہ کے تعلق کے پیدا ہونے، دلوں کے پلٹنے کی جگہ اصل مسجد ہے. حدیث میں صراحت ہے اللہ کے گھروں میں سے کسی گھر میں جو لوگ جمع ہو کر اللہ کے تذکرے کرتے ہیں، فرشتے اپنے پروسے آسمان تو ان کو گھیر لیتے ہیں. میرے دوست حضرت فرماتے تھے اگر مرغی کے پروں سے اس کے انڈوں میں حیات آ سکتی ہے تو پھر ہمارے اندر فرشتوں کے پروں سے ہدایت اور روحانیت کیوں نہیں آئے گی؟ اصل میں دعوت پہنچ گئی غفلت کے ماحول میں، اصل میں بات کا سمجھانا تھا ذکر کے ماحول میں. اس لیے میں عرض کر رہا کہ صاحب کا معمول یہ تھا کہ ایمان سیکھنے کے عنوان پر مسجد میں جمع کرتے، یہاں جمع کر کے یہاں اللہ کی توحید کو خوب بیان کرو. دیکھو کلمہ لا الہ الا اللہ امت کی دعوت میں سے نکل گیا ہے. لیکن آپ کو کیسے سمجھاؤں، لوگ کلمے کا ذکر کرتے ہیں، تذکرے نہیں کرتے، حالانکہ اللہ تعالی نے قرآن میں اور احادیث میں کلمہ لا الہ الا اللہ کے مفہوم کے تذکروں کا حکم فرمایا ہے. ذکر صرف کلمے کے الفاظ کا نہیں ہے، بلکہ اللہ کی توحید، اس کی عظمت، اس کی قدرت کو بیان کرنا یہ بھی ذکر ہے، یہ بھی ذکر میں شامل ہے، یہ بھی ذکر میں شامل ہے. وَذْكُرْ رَبَّكَ اِذَا نَسِیتَ، یہ آیت جب نازل ہوئی تھی، جب آپ صلی اللہ علیہ وسلم نے فرما دیا تھا کہ میں تمہیں کل بتلاؤں گا کہ اصحاب کہف کون تھے، انشاءاللہ کہنا بھول گئے. بندہ اپنے ارادے میں اللہ کو بھول جائے یہ بھی غفلت ہے، اور انشاءاللہ کہنا ذکر میں شامل ہے. اللہ نے آیت نازل فرمائی 15 دن کے بعد کہ نبی جی آئندہ کبھی نہ کہنا کہ ایک کام کل کر دوں گا، جب تک یہ نہ کہ اللہ چاہے گا تو کر دوں گا. آپ صلی اللہ علیہ وسلم نے اصحاب کہف کا حال معلوم کیا، بیان کرنے کا وعدہ فرما لیا، لیکن انشاءاللہ کہنا آپ بھول گئے. 15 دن تک وحی نہیں آئی اس بات پر کہ انشاءاللہ کیوں نہیں کہا تھا. آپ کو تنبیہ ہوئی. میں عرض کر رہا کہ اللہ کی توحید کو بیان کرنا بذات خود مطلوب ہے. اس لیے میرے دوستو عزیزو گشتوں کے ذریعے لوگوں کو مسجد میں جمع کرو، یہاں ایمان کی دعوت دو، کلمہ کا مفہوم سمجھاؤ، کہ جن کو دعوت دو کرنے والی ذات صرف اللہ کی ہے. انبیاء، اولیاء، عوام، خواص، چھوٹے بڑے، بادشاہ، وزیر، سب کے سب محتاج ہیں، ہر آن محتاج ہیں. جب انبیاء محتاج ہیں تو پھر کسی کی کیا حیثیت باقی رہ گئی؟ اس لیے خوب اللہ کی توحید کو سمجھاؤ کہ جتنا زمین آسمان کے درمیان کا پھیلا ہوا نقشہ ہے اس سے کچھ نہیں ہوتا، کرنے والی ذات اللہ کی ہے اور کرنے کے ضابطے کائنات کے نقشے ہرگز نہیں ہیں. ان کی جم کر نفی کیا کرو، جم کر نفی کرو. دیکھو میری بات یاد رکھو، ہم اسباب کی نفی کرتے ہیں اسباب سے ذرہ بھر امید رکھنے یا فائدہ اٹھانے کی، لیکن ہم اسباب کے استعمال کا انکار نہیں کرتے کہ اسباب کا استعمال کا انکار جہالت ہے اور اس پر یقین کا کرنا ایمان کے اس سے امید کا کرنا ایمان کے خلاف ہے. یہ بات یاد رکھنا کہ اسباب ذریعہ نہیں ہے اللہ سے لینے کا، بلکہ اعمال ہی ذریعہ ہیں، اعمال ہی ذریعہ ہیں. اسباب کے اختیار کرنا بطور امتحان کے ہے، اللہ دیکھنا چاہتے ہیں کہ اسباب اختیار کر کے حکم پورا کرتا ہے یا نہیں کرتا اسباب میں، اور امید مجھ سے رکھتا ہے یا اسباب سے رکھتا ہے. صرف ان دو چیزوں کے امتحان کے لیے اللہ نے اسباب پیدا فرمائے ہیں، ورنہ اللہ تعالیٰ بغیر اسباب کے بہت سی مخلوق کو پال رہا ہے، ہمیں بھی پالنے پر قادر ہے. بندے کو امتحان اس لیے ڈالا ہے تاکہ یہ حکم پورا کرے اسباب میں، اور اسباب سے امید نہ رکھے، میری ذات سے امید رکھے. اللہ یہ دیکھنا چاہتے ہیں کہ جب بندے کو حاجت پیش آتی ہے تو یہ میری ذات سے رجوع کرتا ہے یا اسباب سے رجوع کرتا ہے. بس اسباب اس امتحان کے لیے ہیں. اس لیے میرے دوستو عزیزوں، ہم کھل کر شکلوں کی نفی اس لیے کرتے ہیں تاکہ اعمال شکلوں سے یا یقین شکلوں سے ہٹ کر اعمال پر آ جاوے. میں عرض کر چکا ہوں کہ تین آدمی جو غار میں پھنسے تھے، تینوں نے اپنا اپنا عمل پیش کیا، اللہ نے عمل پر ہی کامیابی عطا فرمائی کہ چٹان کو اپنے حکم سے ہٹایا. کوئی سبب اس کے لیے اللہ نے بھی استعمال نہیں فرمایا، کیونکہ اعمال پیش کرنے والوں نے عمل پیش کیا. اللہ کو سبب کا پیش کرنا تو قدرت کا انکار ہے، اللہ کی قدرت سے بہت بعید ہے کہ اللہ کو کوئی سبب پیش کیا جائے. اسباب کا تو پیش کیا جانا مخلوق پر ہو سکتا ہے، خالق تو اسباب سے مستغنی ہے اور محتاج نہیں ہے. اس لیے میں عرض کر رہا کہ اسباب کی نفی بطور امید اور یقین کے ہے، بطور استعمال کے اسباب کی نفی نہیں ہے، کیونکہ انبیاء اور صحابہ کرام نے اسباب اختیار کیے ہیں. عمر رضی اللہ تعالیٰ عنہ خلافت کے زمانے میں تجارت کرتے تھے، ابوبکر رضی اللہ عنہ خلافت ملتی تجارت کے لیے چل دیے. یہ بات نہیں ہے کہ اسباب کا ترک کرانا مقصود ہے. مولانا عیسیٰ فرماتے تھے کہ مجاہدہ یہ نہیں ہے کہ بیوی بچوں کو چھوڑ دیا جائے اور اسباب کو چھوڑ دیا جائے، یہ مجاہدہ نہیں ہے. ہمارا یہ مجاہدہ نہیں ہے، بلکہ اسباب اور بیوی بچوں کے اشتغال کو کم سے کم کرتا چلا جاوے، یہ مجاہدہ ہے. صحابہ کرام نے اس مجاہدے کو کیا، اللہ رب العزت نے صحابہ کی کمائی کا وقت کم کر دیا اور آمدنی بڑھا دی، بیوی بچوں کے ساتھ رہنے کا وقت کم کر دیا اور ان کے اندر برکتیں بڑھا دی. اس لیے میں عرض کر رہا کہ اسباب کا ترک کرانا مقصود نہیں ہے، کہ اسباب کا چھوڑنا یہ جہالت ہے اور اسباب سے امید کا رکھنا یہ گمراہی اور دلالت ہے، کیونکہ اللہ کی ذات سے امید پر ہی کامیابی مل سکتی ہے. تو میں نے عرض کیا کہ مسجد میں ایمان کے حلقوں میں لا کر اس کی تعلیم دو، اس کی تعلیم دو. کائنات کا جن نقشوں سے لوگوں نکال کر لائے ہو، اب مسجد میں لا کر ان کے دلوں سے کائنات کے نقشے کو نکالو اور جم کر اس کی دعوت دو کہ کرنے والی ذات اللہ کی ہے اور اللہ کے کرنے کا ضابطہ کائنات کے نقشے نہیں ہیں. اللہ کے کرنے کا ضابطہ تو فرشتے بھی نہیں ہیں، پھر کسی سے بھی کیا حیثیت رہ گئی؟ اللہ کے کرنے کا ضابطہ تو فرشتے بھی نہیں ہیں. انبیاء علیہ السلام نے اپنی مدد کے لیے فرشتوں کو طلب کہیں نہیں کیا. اگر کسی عمل پر یا کسی دعا پر فرشتہ نازل ہوا ہے تو یہ تو اللہ کے حکم سے نازل ہوا ہے یا اپنی کوشش اور اصرار سے نازل ہوا ہے. کتنے واقعات ہیں جہاں فرشتے نے اللہ سے کہا کہ اللہ تیرا فلا بندہ پکار رہا ہے، مجھے بھیج اس کی مدد کے لیے. امن یجیب المصطفیٰ کا جو غلام ہے، جس نے کہا تھا کہ میں امن یجیب المصطفیٰ کا غلام ہوں، وہ فرشتہ اپنے اصرار سے آیا. اللہ تعالیٰ سے مدد فرشتوں کے ذریعے نہیں مانگی جاتی، اللہ سے مدد براہ راست مانگی جاتی ہے. فرشتوں کا نزول انبیاء کے اکرام میں ہوا کرتا تھا، ورنہ انبیاء علیہ السلام نے اپنی مدد کے لیے فرشتوں کو طلب نہیں کیا. اس کی جم کر دعوت دیا کرو، اسے ہمارے دلوں سے کائنات اور اس کے نقشوں کا یقین نکلے گا اور عملوں سے کامیابی کا یقین دلوں میں پیدا ہوگا. میرے محترم دوستو بزرگوں بھائی جی بھائی, دعوت اللہ, اللہ جی کے منت سے دعوت دوا, اللہ جی کے دعوت دوا ذرا بھائی ایمان اور مدد شکتی پیدا এবং দিলের ভিতরে ইমান মজবুত হয়ে যায়, ইমান দিলের মধ্যে আসার জন্য রাস্তা হল আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটাই হল একটা রাস্তা, একমাত্র রাস্তা দিলের মধ্যে ইমান আসা. ইমানের শক্তি দিলের মধ্যে পয়দা হবে এবং আমাদের ভিতরে ইমান শক্তিশালী হবে, এটা রাস্তাই হল দাওয়াতের রাস্তা. দাওয়াত মেরে মহতরাম দোস্তা বুজুর্গের আগে এতক্ষণ পর্যন্ত উনি বলছেন যে দাওয়াত যে কোনো যেভাবে ইচ্ছা সেভাবে মনে চাইলো আমি একরকম করলাম, এটার নাম দাওয়াত নয়। দাওয়াত তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবাদের জজবা তরিকা, বলে যে আমলি ভাবে যখন নাকি রসুল্লাহ আসলামের তরিকা এবং সাহাবাদের জজবার সঙ্গে যখন এই দাওয়াত হবে, তো ওই দাওয়াতের দ্বারা ওইটাকেই বলে দাওয়াত, ওইটারই ওইটারই ফলাফল হইল যে ইমানের মধ্যে শক্তি পয়দা হবে, ইমানের মধ্যে কুয়াত এবং শক্তি পয়দা হবে. আর মেরা মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই ইমানই হইল, ইমানই হইল আসল যেটার দ্বারা মানুষের আমল তৈয়ার হয়, মানুষ নেক আমল করে, এবং এই ইমানই যার দ্বারা মানুষের মধ্যে ইস্তেকামত আসে, অর্থাৎ সে দিনের উপরে জমাও, দিনের উপরে মজবুত হওয়া. বলে এই সব জিনিস তো ইমানের উপরেই নির্ভর করে, তো ইমানের দ্বারা ইস্তেকামত হাসিল হবে, ইমানের দ্বারা আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে. মানুষ যত আমলই করুক না কেন, যদি ইমান না থাকে তো মেরে মহতরম দোস্ত এই সমস্ত ইমান এই সমস্ত আমলের উপরে আল্লাহ তাআলার কোন ওয়াদাও নাই. তো বলে যে আমলের দ্বারা যে আল্লাহর ওয়াদা পুরা হবে, এটাও এটার জন্য ইমান শর্ত. ইমান এই সব জিনিসের জন্য শর্ত, আল্লাহর ওয়াদা পুরা হওয়ার জন্য শর্ত, ইমান শর্ত যে দিনের উপরে জন্মবে এটার জন্য ইমান শর্ত. ইমান ছাড়া দিনের উপরে আমলের উপরে মানুষ জমতেই পারে না. আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ ইমানের দ্বারা কবুল হবে আল্লাহ তাআলার কাছে, ইমান ছাড়া কবুলই হবে না, আল্লাহ তাআলার কাছে কোন আমল কবুলই হয় না যতক্ষণ পর্যন্ত ইমান না হয়, আর যখন কবুল হয় না তো এটার সঙ্গে কোন ওয়াদাও পুরা হয় না, কোন আজর সওয়াবও মিলে না, কিছুই মিলে না. তো ইমান এরকম এক জিনিস, বুনিয়াদী জিনিস. মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই ইমানের মধ্যে শক্তি তো তখন হবে যখন কিনা দাওয়াত দুনিয়াতে চালু হবে, এই উম্মত দাওয়াতের মেহনত করবে, তো দিলের ভিতরে ইমান মজবুত হবে. উনি বলেন এই কথা যে ভাই, যেমন নাকি দিনের প্রত্যেকটা হুকুমের জন্য তরিকা দেওয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা আছে, সেই তরিকা মতো যখন ওই আমল করবে তখনই ওই আমল কর্তব্য হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে. হজ করার একটা তরিকা দিছে, যাকাত করার যাকাত দেওয়ার তরিকা, নামাজ পড়ার তরিকা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাতাই দিছে. এখন একজন যদি যাকাত নিজের মন মতো দেয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতো দেয় না, তো এটার দ্বারা তো কখনোই বলে যে এটা যাকাত আদায় হবে না, যাকাতের আমল তো হবে না, নামাজ মন মতো পড়ে তো এটার দ্বারা তো কোনো নামাজের আমল তৈয়ার হইল না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এমনি ভাবে যে ইমানের জন্য যে দাওয়াতের মেহনত করব, এই দাওয়াতের মেহনতের মধ্যেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবাদের তরিকা এইটা হওয়াও জরুরি, না হলে এরকম নয় যে আমি যেরকম মনে চাইল সেরকম ভাবে আমি দাওয়াত দিলাম, এটার কোনো তরিকা নাই, এটার কোনো নিয়ম রসুল্লাহ সাল্লাম থেকে নাই, না এটা দেখতে হবে আমাকে যে যেমন আমি অন্যান্য আমলের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে দেখি, সাহাবাদের তরিকাকে দেখি, বলে ঠিক এরকম ভাবে দাওয়াতের ব্যাপারেও আমাকে সাহাবাদের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা দেখতে হবে, যে তারা কি তরিকায় দাওয়াতের মেহনত করছেন, যেই মেহনতের দ্বারা ইমানের মধ্যে শক্তি পয়দা হয়েছে, ইমান মানুষের দিলের ভিতরে আসে. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিভাবে তারা দাওয়াতের মেহনত করতেন। তো বলেন যে ভাই, সাহাবারা দাওয়াতের মেহনত এভাবে করতেন যে তারা মানুষকে বাহিরের মাহল এবং পরিবেশ থেকে মসজিদের পরিবেশে আনতেন এবং সেখানে ইমানের হালকা কায়েম করতেন, তাওহীদের কথা বয়ান করতেন, আল্লাহ তাআলার কুদরতের কথা বয়ান করতেন। তো যখন আল্লাহর কথা, আল্লাহ তাওহীদের কথা ওইখানে আলোচনা হইত, তো এর দ্বারা ইমান শক্তিশালী হইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে এই মজলিস কায়েম করতেন, লোকদেরকে ডেকে ডেকে আয়না মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে একত্র করতেন আর ওই ইমানের কথা আলোচনা করতেন। আর এই কথা বলতেন তিনি যে আমি তোমাদেরকে একত্র করছি মসজিদের মধ্যে, এখানে যে ইমানের হালকা লাগাইছি আমার উদ্দেশ্য হল যাতে আমার ইমান বৃদ্ধি পায়, আমার ইমানের মধ্যে ইমান বাড়ে, আমি আমার ইমানকে বাড়াইবার জন্য এই ইমানের হালকা কায়েম করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং বলতেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইনি বুখারী শরীফের মধ্যে উনি একথা বয়ান করছেন যে ইমানের মজলিস এবং ইমানের আলোচনা দ্বারা ইমান বাড়ে। হযরত মুআযর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা উল্লেখ করছেন, হযরত মুআযর রাদিয়াল্লাহু কত উঁচা দরজার সাহাবি, হযরত মুআযর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমানের হালকা কায়েম করতেন। তিনি বলতেন যে আসো আমরা বসি, কিছু সময় আমরা আল্লাহর উপরে ইমান আনি, ইমানকে তাজা করি আমরা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবাদেরকে বলছেন, অথচ সাহাবারা ইমানের ক্ষেত্রে পুরা উম্মতের জন্য ইমানের হিসাবে তারা নমুনা, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তাদের মতো ইমান আনার জন্য মানুষকে হুকুম দিয়েছেন যে তোমরা এদের মতো ইমান আনো। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইমানওয়ালাদেরকেই ইমান আনতে বলতেছেন, মানে ইমানওয়ালারা তোমরা ইমান শিখতে থাকো, ইমানের মজলিস করতে থাকো যাতে তোমাদের ইমান বাড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যে হুকুম করতেছেন সাহাবাদেরকে, যারা কিনা ইমানের লাইনে সমস্ত মানুষের জন্য নমুনা, তাদেরকে বলতেছেন দেখো তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো, ইমানকে তোমরা তাজা করতে থাকো। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ইমানকে তাজা করার জন্য কি তরিকা, কি পদ্ধতি তারা অবলম্বন করতেন, এই ইমান যে দাওয়াতের দ্বারা আসবে এই দাওয়াতের কি পদ্ধতি হবে, ইমান বাড়াইবার কি তরিকা হবে। বলে যে আমাদের এই যে গাছ করি আমরা, একথা খুব ভালো করে বুঝে রাখি, আমাদের গাছের উদ্দেশ্য এটা যে মানুষকে বাহিরের মজলিস থেকে, বাহিরের পরিবেশ থেকে যেখানে ইমান ধ্বংস হয়, যেখানে আসবাবের ইয়াকিন পয়দা হয়, বাজারে দোকানে কাজে কর্মে যেখানে মানুষ লেগে আসে, সেখানে সে দুনিয়ার জিনিস রূপে ইয়াকিন করে করে ওইটার মধ্যে মশগুল হয়ে আসে, তাকে ওই পরিবেশ থেকে উঠাইয়া আমি মসজিদে নিয়ে আসব। তো মসজিদে এসে আমি মসজিদের এই পরিবেশের মধ্যে ইমানের কথা আলোচনা করব, তাওহীদের কথা আলোচনা করব, তো তার ইমান বৃদ্ধি পাবে। যে জিনিসপত্রের যে ইয়াকিন দিনের মধ্যে পয়দা হয়েছে এইটা বের হয়ে যাবে দিন থেকে, আল্লাহ বাকি করেন এ কথার ইয়াকিন তার দিনের মধ্যে পয়দা হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, বড় বড় সাহাবা ইকরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবি যিনি ইমামুল মুহাদ্দিসিন, বলে যে তিনিও বলে বাজারে গেছেন, বাজারে লোকদেরকে বেচা কিনার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে মশগুল দেখতেছেন, আর তিনি বাজারে দাঁড়ায়া লোকদেরকে বলতেছেন আরে তোমাদেরকে কি জিনিস অপারগ করলো যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরিত্যক্ত সম্পত্তি মসজিদে মসজিদে বন্টন হইতেছে আর তোমরা এখানে বসে আছো, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি মসজিদে বন্টন হইতেছে, তো তোমাদেরকে কি জিনিস অপারগ করছে যে তোমরা মসজিদে যাও না, রসুল্লাহ ইসলামের সেই পরিত্যক্ত সম্পত্তি সেখান থেকে তোমরা তোমাদের ভাগ লও না। তো এইভাবে উনি বাজারের লোকদেরকে দাওয়াত দিয়ে মসজিদে পাঠাইতেছে। আর মসজিদে কি হইতেছে, রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরিত্যক্ত সম্পত্তি কি হবে। বলে যে তারা মসজিদ থেকে ঘুরে আসছে, বলে আমরা তো কই রসুল্লাহ ইসলামের কোন সম্পত্তি বন্টন হইতে দেখলাম না। বলে কি দেখছো? বলে তালিমের হালকা দেখছি। বলে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সম্পত্তি তো এইটাই যে মসজিদের মধ্যে ইমানের হালকা, মসজিদের মধ্যে দাওয়াতের হালকা, তালিমের হালকা, এটাই তো রসুল্লাহ সাল্লাহ ইসলামের সম্পত্তি। আরে তোমরা কি মনে করছো যে রসুল্লাহ ইসলামের সম্পত্তি টাকা পয়সা জায়গা জমিন? বলে যে রসুল্লাহ ইসলামের সম্পত্তি তো এইটাই যেটা তোমরা মসজিদে দেখে আস। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতন এরকম সাহাবি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবি, এরকম ভাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবি, আর উমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, বলে যে এরকম তারা কিভাবে মেহনত করছেন ইমানকে বাড়াইবার, এইটাকে দেখতে হবে। মানে ওই তরিকাকে অবলম্বন করতে হবে দাওয়াতের রাস্তায়, আমাকে ইমানের রাস্তায় ওই তরিকাকে অবলম্বন করতে হবে। বলে যে আমরা যে মসজিদের বাইরে গাস্ত করি, বলে যে মসজিদের বাইরের গাস্ত আমাদের এই উদ্দেশ্যেই, এটার উদ্দেশ্য এটাই যে ভাই বাইরের পরিবেশ থেকে যেখানে ইমান নষ্ট হয় এবং মানুষ আসবাবের মধ্যে লেগে আছে, জিনিসপত্রের মধ্যে লেগে আছে, তাকে ওখান থেকে উঠায় আমি মসজিদের পরিবেশে নিয়ে আসবো, ইমানের মজলিসে বসাবো, এখানে সে ইমানের কথা শুনবে, তো তার ইমান বাড়তে থাকবে, তার ইমানের মধ্যে শক্তি পয়দা হইতে থাকবে। মেরে মহসরম দোস্ত উনি বলেন, বলেন যে হজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী কথা বলতেন, বলে যে মুরগির পরের নিচে যদি ডিম থেকে মুরগির বাচ্চা পয়দা হয়ে থাকে মুরগির নিচে মুরগির উমের কারণে, তো মসজিদের পরিবেশে মানে এখানে কারা থাকে? ফেরেশতারা থাকে। বলে যে মসজিদে যখন যে এরকম ভাবে হালকা তৈয়ার হয় দিনের দিন শিখা শিখানির, তো ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নেয়, সকিনা তাদেরকে ঢেকে নেয়, রহমত তাদের উপরে নাজিল হতে থাকে, তো ফেরেশতাদের বেষ্টনী, এটার দ্বারা কি ইমান পয়দা হবে না? যদি মুরগির পাখার নিচে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়, তাইলে কি ফেরেশতাদের পাখার নিচে মানুষের মধ্যে ইমান পয়দা হবে না? তো মহান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী কথা বলতেন। এই জন্য বলেন যে ভাই যে আমাদের মেহনতের তরিকাটা সহি হইতে হবে, এরকম নয় যে আমার যেরকম মনে চাইল আমি সেরকম ভাবে মেহনত করলাম। বলে না, আমাকে দেখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তরিকা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইনদের তরিকা, তাদের জজবা এবং তারা কিভাবে মেহনত করছেন, সেই মেহনতের তরিকা আমাকে এখতিয়ার করতে হবে। তাদের মেহনতের তরিকা এই ছিল বাইরের মানুষের মধ্যে গাস্ত করে মানুষকে মসজিদে নিয়ে আসা, আর মসজিদের মধ্যে ইমানের হালকা লাগানো, মানুষের সামনে তৌহিদের বয়ান করা। উনি বলেন যে আহকামাতের এলেম, বলেন যে এটা যে এটা মকসুদ বিজাদ নয়, অর্থাৎ কথা হলো যে একেবারে এটা মুখ্য উদ্দেশ্য নয়। আহকামাতের এলেম, হুকুমের এলেম, আল্লাহ কি কি হুকুম দিছেন, এই সমস্ত এলেমকে হাসিল করা, বলে যে এটা মুখ্য উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্যটা হল আমলটাই হল আসল উদ্দেশ্য। মেরা মহতরম দোস্তার বুজুর্গ, একটা লোক নামাজের মাসালা মাসাইল শিখছে, এখন সে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় কিতাব গেলা ওই মাসালা মাসাইলের এলেম হাসিল করে না, তার তো এলেম হাসিল হয়ে গেছে, এখন সে আমল করতেছে। মেরা মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে হুকুমের এলেম এরকম মুখ্য উদ্দেশ্য নয়, আসল তো হল এই হুকুমের আহকামের এলম হাসিল করার মধ্যে আসল উদ্দেশ্য হল আমলটা হল আসল উদ্দেশ্য। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, তৌহিদ, আল্লাহ পাকের তৌহিদ, একত্ববাদ এবং আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার গুণাবলী, এই সমস্ত জিনিসের আলোচনা করা, বলে যে এটা তো বলে যে এটা এরকম নয়, আহকামের এলেমের মতো নয়, হুকুমের এলেমের মতো নয়, যে এটা মুখ্য উদ্দেশ্য নয়, বরং এখানে তো ওইখানে যেমন আমল মুখ্য উদ্দেশ্য, এখানে তৌহিদের আলোচনা স্বয়ং মুখ্য উদ্দেশ্য, কারণ এটা আলোচনা করাটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা তৌহিদ আল্লাহ একাই করেন, আল্লাহ তাআলা কোনো জিনিসের মুখাপেক্ষী নন, আল্লাহ কোনো আসবাবের মুখাপেক্ষী নন, আল্লাহ একাই করতে পারেন সব জিনিসকে, একাই করেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই জমিন আসমানকে একাই সৃষ্টি করেছেন, যা কিছু আসবাব উপকরণ দেখতেছি এগুলি সব আল্লাহ তাআলা একাই সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত কোন জিনিসের মুখাপেক্ষী নন। এর অর্থ এই নয় যে ভাই আসবাব ছেড়ে দিতে হবে, এই সমস্ত জিনিসপত্র কাজকর্ম সব ছেড়ে দিতে হবে, আল্লাহই তো করবেন, আমার কাজ করার কি। ফলে যে এটা হলো জেহালত, এটা হলো মূর্খতা। আর মেরে মহতরম দোস্ত বুঝুক, আল্লাহ তাআলা এই আসবাবকে কেন পয়দা করলেন, আমাকে এই আসবাবের মধ্যে কেন লাগতে বললেন, এখানে চিন্তা বুঝার বিষয় যেটা সেটা হলো আল্লাহ তাআলা এই আসবাবকে পয়দা করছেন আমাকে পরীক্ষা করার জন্য, এবং আমাকে এই আসবাবের মধ্যে লাগতে হুকুম দিচ্ছেন আমাকে পরীক্ষা করার জন্য। আমাকে আসবাব ছাড়তে বলেন নাই যে আমি চাকরি ছেড়ে দিলাম, আমি ব্যবসা ছেড়ে দিলাম, বিবি বাচ্চা ঘর সংসার ছেড়ে দিলাম, বলে এইটা নয় মেরে মহতরম দোস্ত, এইগুলির মধ্যে লাগতে হবে, কিন্তু এইগুলি থেকে কিছু আশা করা যাবে না, আশা করতে হবে একমাত্র আল্লাহ থেকে, আল্লাহই করনেওয়ালা। আমার চাকরিতে হবে না, আমার ব্যবসায় হবে না, আমার ক্ষেত খামারে হবে না, হওয়ার যিনি হবে কোথার থেকে, এক আল্লাহ থেকে হবে, আল্লাহই একা করনেওয়ালা। আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী না, আল্লাহ তো ফেরেশতাদেরও মুখাপেক্ষী না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কোন নবী দুনিয়াতে কোন ফেরেশতার কাছে সাহায্য চান নাই কখনোই, কোন অবস্থাতেই। তাদের বিভিন্ন রকমের পরীক্ষা তাদের জীবনে আসছে এবং বিভিন্ন রকমের অবস্থার সম্মুখীন তারা হয়েছেন, তারা কখনোই কোন ফেরেশতাকে ডাকে নাই, বলে ফেরেশতা আসুক আমার সাহায্যের জন্য আসুক। তারা তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, বলেন যে আম্মা ইউজিবুল মুদাররের যে ঘটনাটা আছে, বলে একজনকে ডাকে যে ধরছে, তো বলে যে নির্জন জায়গায় নিয়ে দেয়া বলতেছে তোমাকে হত্যা করব, তোমার মাল নিয়ে নিব। সে বলতেছে ভাই আমার মাল নিয়ে যাও, আমাকে হত্যা করার কি দরকার, আমারও ছেড়ে দাও। বলে না আমার নিয়মই হইল যে আমি যার মাল ছিনতাই করি, মাল নেই তাকে হত্যা করি। কাজেই তুমি হত্যার জন্য প্রস্তুত হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তো মেরে মহতরম দোস্ত, ওই ফেরেশতাকে সে যখন সাহায্য নামাজ পড়ল, নামাজ সে বলল ডাকাতের কাছে যে ভাই আমার কিছুই নাই, আমার অন্তিম আশা সেটা কি, বলে দুই রাকাত নামাজ পড়বো, বলে পড়ো পড়বো, তোমার মতন বহু লোকে নামাজ পড়ছে, তাদের কোনো কাজ হয়নি। সে নামাজে দাঁড়াইছে ভয়ের চোটে, আবার যে এরকম পরিস্থিতিতে সুরা কেরাত সব ভুলে গেছে, তার মুখে আসছে একই আয়াত আম্মা ইউজিবুল মুদাররা ইযা দাআ। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে একজন পরেশান হাল পরেশান অবস্থায় একটা মানুষ, সে যখন আল্লাহকে সে যখন ডাকে, আল্লাহকে ডাকে, তো আল্লাহ ছাড়া কে আছে তার ডাকে সাড়া দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আম্মা ইউজিবুল মুদাররা ইযা দাআহু, যখন কোন পরেশানির মধ্যে পড়া মানুষ, আর এরকম কোন মানুষ যে তার আর কোনো উপায় নাই এরকম পরেশানির মধ্যে পড়া, সে যখন আল্লাহকে ডাকে তো আল্লাহ ছাড়া কে আছে তার ডাকে সাড়া দিবে। তো মেরে মহতরম দোস্ত, এক আল্লাহই করেন, ফেরেশতাও করে না। বলে ওই ফেরেশতা আম্মা ইউজিবুল মুদাররা যখন সে ওই আয়াত পড়ছে, তো এক ফেরেশতা নামছে, আর ফেরেশতা ওই ডাকাতকে খতম করছে, আর ফেরেশতা ওই লোককে বলতেছে তুমি যে আম্মা ইউজিবুল মুদাররা আয়াতটা পড়ছ, এই আয়াতের গোলাম হইলাম আমি, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি যে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে সাহায্য চাইতেছে, আমাকে অনুমতি দাও আমি তার সাহায্যের জন্য যাই। তা না হলে কোন কেউ আল্লাহওয়ালা ইমানওয়ালা কোন নবী পয়গম্বর কোন ফেরেশতার কাছেও সাহায্য চায় নাই, তারা সবাই সাহায্য আল্লাহ তাআলার কাছেই চাইছে। আল্লাহ তাআলা এরকম এক সত্তা, এরকম এক দাঁত, তিনি না ফেরেশতার মুখাপেক্ষী, না দুনিয়ার কোন জিনিসের, দুনিয়ার কোন সৃষ্টি কোন জিনিসের মুখাপেক্ষী, তিনি একাই সব কিছু করতে পারেন। বাকি আমাদেরকে যে এই সমস্ত জিনিসপত্র দিয়া আমাদেরকে যে এগুলির মধ্যে মশগুল করছেন, তো এইটার অর্থ এই নয় যে আমরা জমিনে চাষবাস করিয়া আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ আমার কাম আমি করে সারছি, এইবার আপনার কাম আপনি করেন। আল্লাহ ব্যবসায় খাটাখাটনি করা, পুঁজি লাগানো, এইটা আমার কাম ছিল, এই কাম আমি করে সারছি, এইবার লাভ মুনাফা দেওয়া এইটা আপনার কাম। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলা কোন ব্যবসায়ীর ব্যবসায়ী কর্মকাণ্ডের আর কোন খেতি বাড়ি করেওয়ালা কৃষকের তার চাষবাসের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন, যে সে আল্লাহ তাআলার সামনে তার মেহনতকে পেশ করবে, তার জমিনকে দিবে পেশ করবে, এবং সে আল্লাহর সামনে নিজের পুঁজিকে পেশ করবে। না মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলা এই সমস্ত কোন জিনিসের মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা একাই সবকিছু করতে পারেন। এই সমস্ত জিনিসের মুখাপেক্ষী, এই সমস্ত জিনিস আল্লাহর সামনে, আল্লাহ তাআলার যে সত্তা, যে জাত, আল্লাহ তাআলা যত উঁচা বলে যে এরকম উচ্চ জাতের সামনে দুনিয়ার এই সমস্ত নিকৃষ্ট জিনিস পেশ করা তো অত্যন্ত লজ্জাকর জিনিস। আল্লাহর সামনে যেটা পেশ করতে হবে সেটা হলো নবীর তরিকায় যে আমল করা হয়েছে সেই আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা যেতে পারে। যেমন ওই তিন ব্যক্তির ঘটনার মধ্যে আপনারা শুনলেন, যারা ওই গুহার মধ্যে আটকা পড়ছিল তারা আল্লাহর সামনে কি পেশ করছে, তারা আল্লাহর সামনে তাদের আমল পেশ করছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার এই সমস্ত কাজকর্ম যা আছে বলে এগুলি ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে যাওয়া নয়, এগুলি ছেড়ে দিয়ে একেবারে সংসার ত্যাগী হয়ে যাওয়া নয়, এগুলির মধ্যেও লাগতে হবে। কিন্তু এগুলির মধ্যে লাগতে লাগতে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার ইমান আর ইয়াকিন, আমার আশা, আমার ভয়, এই সব জিনিস কার সঙ্গে লাগতে হবে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে, আল্লাহ ছাড়া কোনো জিনিসের কাছে আমি আশা করি না। আমার ব্যবসা, আমার বুদ্ধি, আমার কোন রকম কোনো কিছু, এগুলির সঙ্গে আমি আমার আশা নাই। আমার আশা তো হল এক আল্লাহ তাআলা। তো মসজিদের মধ্যে যখন ইমানের হালকা জমবে আর ইমানের হালকায় আল্লাহ পাকের তৌহিদের কথা আলোচনা হবে, তো মানুষের দিলের ভিতরে ইমান পয়দা হবে। এটাই সাহাবাদের তরিকা ছিল ইমানকে বাড়াইবার, ইমানের দাওয়াত। আমরা যে মসজিদের বাইরে গাস্ত করি বলে যে আমাদের এই গাস্ত হল ওই সাহাবাদের তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যে ইমানকে বাড়াইবার জন্য বাইরের পরিবেশে যেখানে ইমান নষ্ট হয়, একজন ব্যবসায়ীর মধ্যে বৈশা তার ব্যবসাকেই সবকিছু মনে করতেছে এবং সে ওই ব্যবসার মধ্যে মন প্রাণ সবকিছু ঢুকিয়ে ফেলছে, নামাজের সময় তার নামাজের কোনো পরোয়া হইতেছে না, প্রধান ফরজ হুকুম এগুলি সবকিছু ছেড়ে দিতেছে, সে ওইটার মধ্যে লাগছে, সে মনে করতেছে আমার ব্যবসা দিয়েই আমার দুনিয়ার জিন্দগি বনবে। তো জিন্দগি বনার একই লয়ে সে ওখানে লাগছে, তাকে ওইখান থেকে উঠাইয়া আমি মসজিদের পরিবেশে আনি এবং মসজিদের পরিবেশে ইমানের হালকা, যে তৌহিদের হালকা, আল্লাহ তাআলার কুদরত আর সিফাত এগুলি যখন ওইখানে শুনবে তো তার দিলের মধ্যে আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন পয়দা হবে। একজন কৃষকের আল্লাহর জাতের উপরে ইয়াকিন পয়দা হবে, একজন ব্যবসায়ী আল্লাহর জাতের উপরে ইয়াকিন পয়দা হবে, একজন যে চাকরিজীবী তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ইয়াকিন পয়দা হবে, একজন বুদ্ধিওয়ালা জ্ঞানওয়ালা সে বিভিন্ন রকমের যে তদবির করে আর সে বিভিন্ন রকমের পদ্ধতি দুনিয়াতে যে দুনিয়ার জিনিসপত্রের মধ্যে সে চেষ্টা তদবির করে, তারও ইয়াকিন দুরুস্ত হবে। যে তার ইয়াকিন কি হবে বলে যে আশা তো একমাত্র আল্লাহ থেকেই করতে হবে, বলে যে সমস্ত জিনিসের মধ্যে আশা করা এটা হলো মূর্খতা, এটা হলো জেহালত। বলে মানুষ এই জেহালতের মধ্যে লিপ্ত আছে, যে মানুষ ইমানওয়ালা বলে সে ইমান, বলে সে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এই কলমা সে পড়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই কলমা সে পড়ে, কিন্তু তার ইয়াকিন হইল তার জিনিসের দ্বারা হবে, তো সে ওই জিনিসকে তৈয়ার করার মধ্যে মজবুত। আর ওই জিনিসকে তৈয়ার করা আল্লাহর সামনে সে এই দোয়া করে, যে আল্লাহ এই জিনিসটা আমি তৈরি করছি, বাকিটুকু আপনি করে দেন। না মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার জাতের জন্য অত্যন্ত নিকৃষ্ট জিনিস হল। আল্লাহর সামনে তো পেশ করতে হবে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আকাম, আমার রসুল্লাহ সামনের তরিকা, এগুলিকে আল্লাহর সামনে পেশ করার জিনিস, এগুলিকে এগুলি পেশ করে আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে, দুনিয়ার এই সমস্ত জিনিসের আশা করার। এক মুগালতে মে হাম সব পড়ে হুয়ে হ্যাঁ, ও মুগালতা ইয়ে হ্যায় কি জাহিরি কোশিশ হামারে জিম্মে হ্যায় ওর কামিয়াবি আল্লাহ কে হাল মে হ্যায়, ওর সমঝতে হ্যায় কি ইয়ে বাত সহি হ্যায়, বলকে মে কি আর্জ করু, দাওয়াত দেতে দেতে দেতে দেতে আব ইয়াহাঁ পৌঁছে হ্যায় কি কোশিশ তো হাম করেঙ্গে কামিয়াব আল্লাহ করেঙ্গে। মেরে মোহতরম দোস্তো, শরম কি বাত হ্যায়, শরম কি বাত হ্যায় কি ইয়াহাঁ তো মুশরিকিন মক্কা পহলে সে পৌঁছে হুয়ে থে, যাহাঁ হম দাওয়াত দেতে দেতে ইয়াহাঁ পৌঁছে, কি জাহিরি আসবাব পর হম কোশিশ করেঙ্গে কামিয়াবি আল্লাহ কে কব্জে মে হ্যায়। মে আপ কেসে আর্জ করুন কি ইয়াহাঁ তো মুশরিকিন মক্কা পহলে সে পৌঁছে হুয়ে থে, মেরি বাত কি তরফ বহুত তবজো দেনি হোগি, হম আব ইয়াহাঁ পৌঁছে হ্যায় কি আসবাব হম ইখতিয়ার করেঙ্গে, তিজারত পে মেহনত হম করেঙ্গে নফা আল্লাহ দেঙ্গে, জরাআত হম করেঙ্গে নফা আল্লাহ দেঙ্গে, হুকুমত হম করেঙ্গে ইজ্জত আল্লাহ দেঙ্গে, দাওয়াই হম খায়েঙ্গে শিফা আল্লাহ দেঙ্গে। আবি হম দাওয়াত দেতে দেতে ওয়াহাঁ পৌঁছে হ্যায় যাহা মুশরিকিন মক্কা পহলে সে পৌঁছে হুয়ে থে। দিমাদ এক সাহাবি হ্যায় হযরত শনুয়া কে হ্যায় কবিলে সে, ও আয়ে মক্কা মুকর্রমা, আবি ইসলাম নি লায়ে থে, ওয়াহাঁ সুনা মুশরিকিন মক্কা নে ইয়ে কাহা কি ইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামারে বুতো কা ইনকার করতে হ্যায়, হামারে বড়ো কো গুমরাহ কহতে হ্যায়, হামারে দিন মে ঐব লগাতে হ্যায়। জামাত কহতে হ্যায় মেরে দিল মে ইয়ে বাত বেঠ গই কি ইস আদমি পর কোই আসর হ্যায় ওর মুঝে ইসকা ইলাজ করনা চাহিয়ে। জামাত আপকে ইলাজ কে লিয়ে গয়ে ওর আকর ইয়ে কাহা কি এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মে আপকা ইলাজ করনে কে লিয়ে আয়া হুঁ, শিফা তো আল্লাহ হি কে হাত মে হ্যায়, মুশরিক কে রা হ্যায়, মে জাহিরি কোশিশ করুঙ্গা আপকে ইলাজ কি, শিফা তো আল্লাহ হি দেতে হ্যায়, মেনে ওরো কি ভি কাভি ইলাজ কিয়া হ্যায়, আপকে আলাওয়া ওর লোগো কে ভি ইলাজ কিয়া হ্যায়, আল্লাহ নে উনকো ভি শিফা মেরে জরিয়ে সে দি হ্যায়, লেকিন মে আপকা ইলাজ করুঙ্গা, যো মেরে পাস তরিকা ইলাজ কা হ্যায়, শিফা আল্লাহ কে হাত মে হ্যায়। তো মে কি সোচ রা থা কি আগর মুসলমান আব ঈমান ইয়াকিন কি বাতে করতে করতে ইয়াহাঁ পৌঁছা হ্যায় কি মেহনত জাহিরি কোশিশ হম করেঙ্গে কামিয়াব আল্লাহ করেঙ্গে, তো ইয়াহাঁ তো মুশরিকিন মক্কা পহলে সে পৌঁছে হুয়ে থে, মেরি বাত কি তরফ তবজ্জো দো, ইয়াহাঁ আকে ইসকা ফয়সলা করনা হোগা কি কায়নাত কে নকশে আল্লাহ সে লেনে কা জরিয়া নাহি হ্যায়, বলকে খুদা কি কসম সিরফ আমাল হি আল্লাহ সে লেনে কা জরিয়া হ্যায়। ইয়াহাঁ ইস ওয়াকিয়ে সে ইস ওয়াকিয়ে কো বয়ান করকে আগর আগর নতিজা নাহি নিকালোগে তো কবি সমঝ মে নাহি আয়েগা কি ঈমান কিয়া হ্যায় শিরক কিয়া হ্যায়। হযরত বার বার ফরমাতে থে আল্লাহ কি জাত আলী সে ফায়দা উঠানে কে লিয়ে কায়নাত কা ইয়াকিন নিকলনা শর্ত হ্যায়, হম সব দাওয়াত দেতে দেতে ইয়াহাঁ পৌঁছে کہ یہ بات نہیں کہ کوشش بھی ہم کریں گے نتیجہ بھی ہمارے ہاتھ میں. یہ کہتے ہیں کوشش ہم کریں گے نتیجہ اللہ کے ہاتھ میں ہے. اور میں یہ کہہ رہا ہوں کہ اس پر مشرکین مکہ پہلے پہنچے ہوئے تھے کہ اے محمد صلی اللہ علیہ وسلم میں آپ کا علاج کروں گا. اور اللہ نے میرے ذریعے سے بہت شکر شفا دی ہے, شفا اللہ کے ہاتھ میں ہے, وہ چاہے گا تو میرے ذریعے سے آپ کو شفا دے دے گا, مگر میں ظاہری کوشش کروں گا. میرے دوستوں میں آپ سے صراحتاً عرض کر دوں کہ سوال آدھا ہے, یہ سوال آدھا ہے کہ اللہ کرنے والے ہیں. نہیں, بات پوری یہ نہیں ہے, بات پوری یہ ہے کہ اللہ کرنے والے ہیں اور کرنے کا ضابطہ صرف اور صرف محمد صلی اللہ علیہ وسلم کے طریقے ہیں. لا الہ الا اللہ محمد رسول اللہ اس طرح پورا ہوتا ہے. اس لیے یاد رکھنا کہ ایمان کا کمال اور ایمان کا تقاضا یہ نہیں ہے کہ آسمان سے کھانے اتر جائیں, زمین سے پانی ابل جائے, ننگے جا رہے تھے کپڑے مل جائیں, بھوک لگی تھی کھانا مل جائے. ابھی تک اس کوشش میں ہیں ہم کہ ایسا ایمان بن جائے کہ ہمارے ساتھ ظاہر کے خلاف وہ ہونے لگے جو صحابہ کے ساتھ ہوا ہے. یہ نہ ایمان کا مقصد ہے, نہ ایمان کا تقاضا ہے, نہ یہ ایمان کا کمال ہے, نہ یہ ایمان کی علامت ہے. یاد رکھنا بات, نہ یہ ایمان کی علامت ہے, نہ یہ ایمان کا کمال ہے, نہ یہ ایمان کا تقاضا ہے, نہ یہ ایمان سے مقصود ہے. ایمان سے مقصود صرف اللہ تعالی کی اطاعت محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر یہ مطلوب ہے, چاہے کوئی نصرت نہ ہو, کوئی کرامت نہ ہو, کوئی ضرورت پوری نہ ہو. کیوں؟ اس لیے کہ اللہ کی اطاعت, اس کی عبادت اس کا حق ہے, اس کو اس کا حق ہے. اللہ کی عبادت اللہ کا حق ہے. وہ اگر جنت میں داخل کر لیں تو ان کا فضل ہے, ورنہ کسی کوئی اپنے عمل سے جنت میں داخل نہیں ہوگا. آپ ہمایا کہ اے عائشہ میں بھی اپنے عمل سے نہیں جاؤں گا جنت میں, اللہ کے فضل سے جاؤں گا. میں جو کہہ رہا ہوں اس پہ غور کرو. اس واقعے سے معلوم ہوتا ہے کہ ظاہری کوشش سبب نہیں ہے مومن کے پاس, مومن کے پاس عمل ہی سبب ہے. ایک صحابی نے عرض کیا کہ اے رسول اللہ میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں. فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو. تجارت سے نہیں روکا لیکن تجارت پر نہیں اٹھایا, تجارت پر نہیں اٹھایا کہ تم تجارت کرو اللہ تمہیں نفع دیں گے. فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو پھر کرو تجارت. میں عرض کر رہا ہوں کہ ایمان کا تقاضا اللہ کی اطاعت ہے. ایک صحابی نے پوچھا کہ یا رسول اللہ ایمان کسے کہتے ہیں؟ آپ نے فرمایا کہ جب تجھے نیکی خوش کرے اور گناہ غمگین کرے تو جان لینے کہ تم مومن ہے. یہ تو میرا خود فیصلہ کر سکتے ہیں. گناہوں پر خوشیاں ہوتی ہیں, نیکیوں پر کوئی خوشی نہیں ہے, اور نیکی چھوٹ جائے تو کوئی غم نہیں ہے, اور گناہ ہو جائے تو کوئی غم نہیں ہے. پھر کہتے ہیں کہ ایمان والے ہیں. آپ صلی اللہ علیہ وسلم نے جن علامتوں کے ساتھ ایمان کو بیان کیا ہے ان علامتوں کے ساتھ ہی ایمان مطلوب ہے, ورنہ نفاق کی جتنی علامتیں ہیں وہ منافقین کو سمجھانے کے لیے یا منافقین کے تعارف کے لیے نہیں ہیں, بلکہ ایمان والوں کو بچانے کے لیے, ڈرانے کے لیے اور اپنے اندر یہ خصلتیں پیدا نہ ہونے کے لیے منافقین کی علامتوں کو بیان کیا گیا ہے. میرے محترم دوست بزرگوں, میرے جو ایک بھول دھارنا آج ہمارے سب مدد جو بھول دھارنا سیٹ ہل ظاہری اسباب ہمارا تیر کرو یہ مدد لابھ اللہ تعالی دیبین, یہ مدد اپکار اللہ تعالی دیبین. مانس من کر যে খানা আমি খাবো আল্লাহ তালা ভোগ দূর করবেন, স্বাস্থ্য দিবেন. এমনি ভাবে রোগ ব্যাধি হয়ে গেছে তো এটার জন্য ওষুধ আমি খাবো, ডাক্তারের কাছে যাব, আল্লাহ তালা শেফা দিবেন. এমনি ভাবে জমিনকে চাষ করবো আমি, আল্লাহ তালা এটার মধ্যে নাফা দিবেন, লাভ দিবেন. ব্যবসা করবো আমি, এটার মধ্যে আল্লাহ তালা লাভ দিবেন. তো ব্যবসা আমি করব, খেতে বাড়ি আমি করব, ওষুধ আমি খাবো, তারপরে আল্লাহ তালা লাভ দিন। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, পরে যে এটা একটা বহুত বড় ভুল ধারণা যে আল্লাহ তালার সামনে এই সমস্ত আসবাবকে পেশ করতেছি, তো আল্লাহ তালা যেন এই সমস্ত আসবাবের মোকাবেকি জমিনে ক্ষেত চাষ করতে হবে, আবার যেরকম ভাবে ব্যবসায় পুঁজি খাটাইতে হবে, আর বলে যে চিকিৎসার জন্য ঔষধ খাইতে হবে, তো এগুলি বলে যে এগুলি যেন আল্লাহ তালা এগুলি করার মুখাপেক্ষি আল্লাহ তালা কিছু করতে হবে। বলে যে এটা তো কোন ইমানের জিনিস হলো না, বলে এটা তো শেরকি হয়ে গেল। আর বলে যে যদি এটা ইমান হইয়া থাকে তো ইমানের এই স্তর পর্যন্ত তো মক্কার কাফেররাও এখানে পৌঁছে গেছিল, তারাও এই স্তরেই ছিল, তারাও এটাই মনে করত যে আল্লাহ তালা করবে। উনি একটা ঘটনা শুনাইতেছেন, বলে যে হযরত জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কাবিলায় সিনওয়ার লোক ছিলেন, তো বলে যে উনি মক্কাতে আসলেন, তো যখন মক্কায় আসলেন তো মক্কার লোকেরা তাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক রকম কথা তাকে শুনাইল, বলে আমাদের দেব দেবতা মূর্তি এগুলিকে সব খারাপ বলে, আমাদের বাপদাদাকে গোমরা বলে, আমাদের দিনকে ভ্রান্ত দিন বলে, তো এই সমস্ত সব কথা বলে। তো হযরত জিমাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই সব কিছু শুনা যে নিশ্চয়ই লোকটার মধ্যে কোন জিন দিনের আসর আছে, আর উনি খুব জিনের চিকিৎসা করার মধ্যে ওস্তাদ ছিলেন, তো উনি মনে মনে চিন্তা করলেন যে আমি তার চিকিৎসা করি। আসছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম, হুজুর আকরম সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে সেই কথা যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ ইসলাম আপনি কোনো ঘাবড়াইবেন না, আমি আমার জাহিরি চিকিৎসা যা আছে বহু লোকের করছি, আমি আল্লাহ তাদেরকে সেবা দিচ্ছে, আর আমার এই জাহিরি চিকিৎসা আমি আপনার জন্যও করব, সেবা দিবার মালিক আল্লাহ। একজন মোশরেক সে ওই কথাই বলতেছে যে জাহিরি চেষ্টা তো আমার হবে আর আসল সেবা তো আল্লাহই দিবে, তা আমরা এতদিন পর্যন্ত দাওয়াতের মেহনত করতে করতে দাওয়াত দিতে দিতে যদি আমরা এখান পর্যন্ত পৌঁছে থাকি যে জাহিরি আসবাব আমরা করব আর বাকিটা আল্লাহ করবেন, লাভ আল্লাহ তাআলা দিবেন, মুনাফা আল্লাহ তাআলা দিবেন, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আমরা তো খুব বেশি উপরে উঠতে পারি নাই, আমরা তো ইমানের ওই স্তর পর্যন্তই পৌঁছছি যে স্তর পর্যন্ত আগে থেকেই মক্কার মুশরিকরা পৌঁছেছিল, যে স্তর পর্যন্ত মক্কার মুশরিকরা ছিল আগে, আমরা এতদিনের মেহনত করে তো আমরা সেখানে পৌঁছছি, আমরা মনে করছি আমরা মেহনত করব বাকি কাম আল্লাহ তাআলা করবেন, বলে না আল্লাহ তাআলা এরকম কোন মেহনতের মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা কাছ থেকে যদি কিছু করাইতে হয় সেটার মাত্র একটাই রাস্তা, সেটা হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিয়ে আসছিলেন, বলে ওই আমলই একমাত্র আল্লাহর কাছ থেকে করাইবার রাস্তা, ওই আমল আল্লাহ তাআলা ওই আমলের দ্বারাই আল্লাহ তাআলা করেন, এছাড়া আর দুনিয়ার কোন জিনিস কোন আসবাব এগুলি আল্লাহ থেকে করাইবার জন্য আল্লাহ থেকে হওয়াইবার জন্য এগুলি কোন রাস্তাই নয়, বরং এগুলি তো সব মুশরিকিনরা যারা ইমানই পায় নাই তারা তো ইমান পাওয়ার আগেই এই পর্যন্ত পৌঁছেছিলেন, হযরত জিমাদ রাদিয়াল্লাহু তাআলা মুশরিক অবস্থায় আছেন, হুজুরের কাছে আইসা বলতেছেন যে সমস্ত জিনের আসর টাসর এগুলির চিকিৎসা আমি করে থাকি, অনেক মানুষকে আমার হাতে আল্লাহ সেবা দিছে, তা আমি আপনার জন্য জাহিরি চেষ্টা করব, চিকিৎসা করব, সেবা দিবার মালিক তো আল্লাহ। একজন মোশরেকও এই কথাই বলছে যে জাহিরি চিকিৎসা তো আমি করব, সেবা দিবে আল্লাহ, তা আমরাও ওই কথাই বলতেছি, এতদিন পর্যন্ত মেহনত করার পরে যদি আমরা এই কথাই বলি যে চেষ্টা তো আমরা করব, মেহনত তো আমরা করব, আর এই মেহনতের উপরে ফলাফল আল্লাহ তাআলা দিবেন, মেরে মহতরম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা আমাদের মেহনতের কোনো মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা বিনা মেহনতে বিনা কিছুতে সব কিছুই আল্লাহ তাআলা করতে পারেন, আল্লাহর কাছ থেকে নেওয়ার একটাই রাস্তা, সেটা হল আমাদের রাস্তা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমার এই রাস্তাই আল্লাহর কাছ থেকে নেওয়ার রাস্তা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত আমল করতেছি, এই সমস্ত আমল দিয়ে আমল বলারা তো বেহেশতে যাবে। বলে, না, আমল দিয়া কেউ বেহেশতে যেতে পারবে না, আল্লাহ যারে মেহরবানি করে নিবে সেই বেহেশতে যেতে পারবে। তো বলতেছেন যে আম্মা জান বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি এরকম, আপনিও কি, আপনার এত আমল এত নেকি, আপনি এত কিছু করেন, তো আপনিও কি এদের উপরে বেহেশতে যাবেন না? বলেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আমলের দ্বারা বেহেশতে যেতে পারবো না, আমাকে যদি আল্লাহ তাআলার রহমত ঢেকে না নেয় তা আমারও উপায় নেই, আল্লাহর রহমতেই যাবে। তো মেরা মহতরম দোস্ত বুজুর্গ, সমস্ত কোরআন ও হাদিসের মধ্যে একথাই বয়ান করতেছে, বলে মানুষের আমার মানুষের যত জাহিরি আসবাব আছে এই সমস্ত আসবাব আল্লাহ তাআলার কাছ থেকে লওয়ার রাস্তা নয়, আল্লাহর কাছ থেকে লওয়ার রাস্তা একটাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে আমল নিয়ে আসছেন সেই আমলের দ্বারাই মানুষ আল্লাহর কাছ থেকে নিতে পারে। আল্লাহ তাআলা মানুষের চেষ্টা তদবির এবং মানুষের দুনিয়াবি যত রকম কাজকর্ম করে কোন জিনিসের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমানের হাকিকত এটা নয় যে একজন মানুষ ইমানদার হইল তো সে তার জন্য আসমান থেকে খানা নামে আসে, তার ইমান এত শক্তিশালী আসমান থেকে খানা নামে বলে, তার ইমান এত শক্তিশালী যে তার কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে গেছে, তার ইমান এত শক্তিশালী যে তার অন্যান্য জরুরত সব পুরো হয়ে যেতেছে, গায়েব থেকে পুরো হয়ে যেতেছে। না মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমান শক্তিশালী কিনা ইমানের ফলাফল এগুলি নয় যে দুনিয়ার হাজত পুরা হয়ে যায়, দুনিয়ার কোন কেরামতি জাহির হয়ে যায়, এগুলি কোন ইমানের, যে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমানের সঙ্গে কোন খাস বিষয় নয়, বরং ইমানের সঙ্গে তো ইমান কতখানি বাড়ছে কমছে এটা এটার জন্য তো কোরআন ও হাদিসে আলামত বয়ান করে দিচ্ছে, এই সমস্ত আলামতের দ্বারা ইমান কি আমার বাড়লো না কমলো, ইমান শক্তিশালী হইল না হইল এটা বোঝা যাবে। আর ইমানের দ্বারা বলে যে যদি দুনিয়াতে কিছুই না হয়, দুনিয়া যে আমার একেবারে এক লোকমা খানাও যদি না জুটে, ইমানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যদি আমার কাছে থাকে তো আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়া আখেরাতে আমাকে কামিয়াব করবে, চাহে আমার কাছে খানা না থাকে, চাহে আমার কাছে কাপড় না থাকে, চাহে আমার কাছে ঘর না থাকে, কোনো জিনিসের প্রয়োজন নেই। আর ইমানের দ্বারা আল্লাহ তাআলা আমার তৌফিক দিবেন যে আমার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার জিন্দগি বানাবেন, আমার আখেরাতের জিন্দগিকে বানাবেন। তো এই ইমান যে আমার ভিতরে শক্তিশালী এটা কি দ্বারা বুঝবো? বলে যে এটাকে ইমানের আলামতের দ্বারা বুঝতে হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইমানের আলামত বলে দিচ্ছেন। একজনে জিজ্ঞেস করছে ইমান কি জিনিস, রসূলুল্লাহ শেষে বলে ইমান হলো এই যে যদি নেক আমল তোমাকে আনন্দিত করে, তোমার ভিতরে আনন্দ সৃষ্টি করে, আর খারাপ আমল গুনাহের কাজ তোমার মধ্যে দুঃখ পেরেশানি সৃষ্টি করে, তাইলে বুঝো যে তোমার ভিতরে ইমান আছে। ইমান তোমাকে নেক আমলের উপরে আনন্দিত করবে, গুনাহের উপরে দুঃখিত মর্মায়িত করবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমানকে তো তার ইমানের আলামতের দ্বারাই আমরা বুঝতে পারি যে আমার ভিতরে কি পরিমাণ ইমান আছে। গুনাহের কাজ হয়ে যায় আমি কি দুঃখিত হই, আমি যে জন্য মর্মায়িত হই, আমি কোন নেক আমল করছি, আমি খোদার কোন হুকুমকে পুরা করছি, রবির সুন্নতকে পুরা করছি, এদের জন্য কি আমি আনন্দ অনুভব করি? যদি আমি আনন্দ অনুভব করে থাকি তাহলে তো আমার ভিতরে ইমান উপরের দিকে উঠতেছে। ইমানের আলামত তো ইমান, ইমানকে বোঝা যাবে ইমানের আলামত। ইমান কি সবসে জিয়াদা জামে ও বুনিয়াদী আলামত তকওয়া হ্যাঁ, বাকি তকওয়া আগে আ যায় তো জিন্দগি কে তমাম শোবো মে কামিয়াব, ও তকওয়া হি ওয়াহিদ সিফত হ্যাঁ تقوی ہی واحد صفت ہے جس کی وجہ سے بندہ ہر تنگی سے کامیابی کے ساتھ نکل جاتا ہے. ایمان کی بنیادی علامت تقوی ہے, اور تقوی پر ہی ساری نیکیوں کا مدار ہے. تقوی کسے کہتے ہیں؟ اللہ سے تنہائی میں ڈرنے کو تقوی کہتے ہیں. کسی گناہ کے کرنے میں مخلوق سے ڈرنا یہ تقوی نہیں ہے, بلکہ علماء نے یہاں تک لکھا ہے کہ اگر کسی گناہ کے کرنے میں مخلوق کے دیکھنے کا ڈر اور اس کا خوف ہو تو یہ اس گناہ سے بڑا گناہ ہے جو وہ کر رہا ہے. ابن عباس رضی اللہ عنہ کا قول یہی ہے کہ بڑا گناہ وہ نہیں ہے جو چھپ کر رہا ہے, بڑا گناہ اس گناہ کو مخلوق سے چھپانا, یہ اس سے زیادہ بڑا گناہ ہے. یہ اس سے زیادہ بڑا گناہ ہے کہ اپنے گناہ کے کرنے میں مخلوق سے ڈر رہا ہے, یہ اس سے زیادہ بڑا گناہ ہے. اس لیے کہ بے حیا اس کو نہیں کہتے جو کھل کر گناہ کرے, وہ تو جانور ہے. بے حیا اس کو کہتے ہیں جو چھپ کر گناہ کرے. بے حیا اس کو کہا جاتا ہے جو چھپ کر گناہ کرے. کیوں؟ اس لیے کہ سب سے زیادہ جسے شرمایا جائے وہ اللہ کی ذات ہے. اللہ سے شرمانا یہ سب سے پہلا حق ہے. اس لیے جو تنہائی میں گناہ کر رہا ہے, بے حیا اصل وہ ہے. جو گناہ کھل کر رہا ہے وہ بے حیا نہیں ہے, کیونکہ وہ اس کا تو انسانوں میں شمار ہی نہیں ہے. اس کا انسانوں میں شمار ہی نہیں ہے. جو گناہ چھپ کر رہا ہے وہ ہے بے حیا, کہ وہ اللہ سے نہیں شرما رہا گناہ کے کرنے میں. اس لیے میں نے عرض کیا کہ اللہ سے تنہائی میں ڈرنا یہ اصل تقویٰ ہے. یوسف علیہ السلام گناہ سے بچ کر بھاگنا چاہا, انہوں نے زلیخا نے دروازے بند کیے ہوئے تھے, اللہ نے ان کے تقوی پر سارے دروازے کھول دیے. اس لیے میرے دوستو عزیزو میں عرض کر رہا کہ ایمان کی اصل بنیادی علامت تقویٰ ہے. یہ تقویٰ سب سے پہلے آنا پڑے گا معاملات میں. اگر یہ تقویٰ معاملات میں آ جائے, عبادات, معاشرہ, اخلاق, سارا کا سارا خود بخود درست ہو جائے گا. کیوں؟ اس لیے کہ جب مسلمان کو غذا ہی حرام مل رہی ہو تو پھر اس سے کسی عبادت کا, اس سے کسی معاملے کی صفائی کا, اس سے کسی معاشرے کی پاکیزگی کا, اس سے اخلاق کی بلندی کا, اس کی کبھی امید کرنی نہیں چاہیے. اس سے اس کی امید کرنی نہیں چاہیے, کیونکہ بہت موٹی سی بات ہے. جب ڈیزل کی گاڑی میں پیٹرول ڈال کر ایک کلو میٹر نہیں چلا جا سکتا ایندھن کے بدل جانے کی وجہ سے, تو یہ حرام غذاؤں سے جنت تک کی مسافت کیسے طے کر لے گا؟ میں عرض کر رہا کہ معاملات کا درجہ سب سے پہلے ہے, کیونکہ طہارت عبادت سے پہلے ہے. طہارت عبادت سے پہلے ہے, نماز بعد میں ہے, طہارت پہلے ہے. طہارت کا درجہ پہلے ہے عبادت سے. معاملات کے بغیر طہارت کامل نہیں ہوتی. لوگ سمجھتے ہیں کہ جس طرح چاہو کما لو, غسل کریں گے پاک ہو جائیں گے, وضو کریں گے عبادت قابل ہو جائیں گے. نہیں, خدا کی قسم, تقوی صرف پاکی صرف غسل و وضو کو نہیں کہتے, بلکہ بدن کے اندر دوڑنے والا خون سود سے, جھوٹ سے, دھوکے سے, غبن سے, ان سب سے پاک ہو اس کو ظاہری پاکی کہتے ہیں. یہ نماز, یہ غسل اور وضو کی طرح معاملات کا صاف ہونا اور کمائیوں کا حلال ہونا یہ ظاہری پاکی, یہ خدا کی قسم ظاہری پاکی ہے. یہ ظاہری پاکی ہے, اور یہ ایسی ظاہری پاکی ہے جو غسل اور وضو سے کبھی پاک نہیں ہوگی. اس لیے کہ بدن کے اندر دوڑنے والا خون یہ حرام کمائیوں سے, یتیم کے مال سے, غبن سے اور جھوٹ سے اور سود سے پاک ہو, یہ خدا کی قسم ظاہری پاکی ہے. یہ بالکل ظاہری پاکی ہے. اللہ اکبر. کیا صحابہ تھے. عمیر بن سعد رضی اللہ تعالیٰ عنہ ایک سال گورنر رہے حمص میں, ایک سال گورنر. ذرا سننا چاہیے کہ گورنر کیسے ہوا کرتے تھے. ایک سال گورنر رہے حمص میں, ایک سال کے بعد عمر رضی اللہ تعالیٰ عنہ نے ان کو خط لکھ کر بلوایا اور اس خیال سے بلوایا کہ عمیر بن سعد نے ایک سال سے کوئی پیسہ نہیں بھیجا, کوئی حساب نہیں دیا, جو خزانہ ہے زکات کا مال وصول کر کے مستحقین تک پہنچانے کا نظام ہے, اس کے بارے میں ایک سال سے کوئی خبر نہیں آئی. حضرت عمر نے فرمایا میرا خیال تو یہ ہے کہ عمیر بن سعد نے خیانت کی ہے اور پیسہ چھپا لیا ہے. حضرت عمر نے خط لکھا. میں آپ کو بتانا چاہتا ہوں کہ گورنر کیسے ہوتے تھے اور ان میں تقوی کیسا ہوتا تھا, اور اللہ تعالیٰ ان کے تقوی کی وجہ سے ان سے مسلمانوں کے کاموں کو کس طرح درست فرماتے تھے. یہ نہیں کہ اختیار ہاتھ میں آ گیا اب جو چاہے کریں. میرے دوست عزیزوں, میں عرض کر چکا ہوں کہ نظام کائنات کا تعلق احکام سے ہے. میں بار بار عرض کر رہا ہوں, کوئی دعا مانگ رہا ہے کہ ایسی حکومت آ جائے تاکہ نظام ٹھیک ہو جائے, کوئی دعا مانگ رہا ہے کہ ایسا نظام ایسا گورنر آ جائے کہ حالات ٹھیک ہو جائیں. سارا فساد بر اور بحر کا وہ صرف اور صرف اس کا تعلق مسلمان کے بدن سے نکلنے والے اعمال سے ہے, اس کا تعلق صرف احکام سے ہے. خدا کی قسم نظام عالم کا حکام سے ایک ذرے کے برابر بھی کوئی تعلق نہیں ہے. یہ ذہنوں سے نکال دو, یہ ذہنوں سے نکال دو کہ حکام ٹھیک ہوں گے تو نظام کائنات ٹھیک ہوگا, اعمال ٹھیک ہوں گے تو اللہ تعالی تمہاری مدد اور تمہاری ضرورت کے لیے وہ لوگوں کو چھانٹ کر لائیں گے جن کے دلوں میں تقویٰ ہوگا امت کی خدمت کرنے کے لیے. اللہ تعالیٰ کا نظام ہے, اللہ اپنے حکموں کے توڑنے والوں پر بدترین حکام مسلط کرتے ہیں. یہ اللہ کا نظام ہے. حدیث میں آتا ہے کہ بندہ یہ کہتا ہے کہ اس کے بعد حالات ٹھیک ہو جائیں گے, اور حدیث میں ہے کہ اس کے بعد اس سے بدترین پر مسلط کیا جائے گا. اس لیے یاد رکھنا کہ نظام کائنات کا حکام سے کوئی تعلق نہیں ہے, نظام کائنات کا تعلق صرف احکام سے ہے. تو میں نے عرض کیا کہ عمیر بن سعد گورنر حمص میں ایک سال تک زکات کا مال وصول کرتے رہے اور غربا کو پہنچاتے رہے. اب تو زکات کے مال کے مصرف کی خبر نہیں ہے مسلمان کو, جو ادا نہیں کرتے وہ تو سارے مال کو ناپاک کیے ہوئے ہیں, جو ادا کرتے ہیں وہ بھی ادا نہیں کرتے, جو ادا کرتے وہ بھی ادا نہیں کرتے. کیوں؟ اس لیے کہ زکات کے مال کا ادا کرنا اس کو نہیں کہتے کہ اپنے مال میں سے اتنی مقدار الگ کر کے کسی کے حوالے کر دی جائے, بلکہ زکات کا ادا کرنا اس کو کہتے ہیں کہ اس مقدار کو الگ کر کے مستحقین کو جا کے خود تلاش کرو اور ان کو براہ راست ان کی ذات پر خرچ کرو, اور مستحق کو اس طرح تلاش کرو جس طرح وضو کے لیے ایک نمازی آدمی صحرا میں پانی تلاش کرتا ہے. جس طرح ایک نمازی آدمی صحرا میں وضو کے لیے پانی تلاش کرتا ہے, اس طرح مستحق کو تلاش کرو. اگر زکات کے مصارف تک پہنچ جاوے تو مسلمان زکات کی برکتوں کو خدا کی قسم برداشت نہیں کر سکتا, اتنی برکتیں ہیں زکات کی. اللہ نے مصارف بتایا ہے زکات کا. مالداروں کو دھوکہ یہ لگا ہے کہ میرا زکات کا مال کسی خیر کے کام میں خرچ ہو جائے. مالدار کو دھوکہ یہ لگا ہے کہ میرا زکات کا مال کسی خیر کے کام میں خرچ ہو جائے، حالانکہ خیر کے کام کے لیے پاک کیا ہوا مال ہے، اور مستحق کے لیے یہ زکات جو مال کا میل ہے یہ مستحق کے لیے ہے. حیرت کی بات ہے، حیرت کی بات ہے کہ مالدار اپنے زکات کے مال کو اپنی خواہشات میں خرچ کرتے ہیں اور مال کا میل نکال کے خیر کے کام میں خرچ کرتے ہیں. چاہیے تو یہ تھا اور طریقہ تو یہ تھا کہ میں اپنی خواہشات سے، اپنے کھانوں سے، اپنے فرنیچروں سے، اپنی شادیوں سے اور اپنی بلا ضرورت کی چیزوں سے پیسے بچا کر اس پاک مال کو خیر کے کام میں خرچ کرتا اور زکات کے مال کے لیے مستحق کو تلاش کر کے اس پہ خرچ کرتا. یہ بڑا فخر کر رہا کہ میں نے زکات کا مال خیر کے کام میں خرچ کر دیا. یہ زکات کا مال تیرا تھا ہی کب؟ یہ تو فقرا کا تھا. اس کو میں عرض کر رہا کہ اگر مسلمان زکات ادا کرنے پر آ جائے تو یہ زکات کی برکات کو برداشت نہیں کر سکتا، اتنی برکتیں زکات کی ہیں. میں یاد کر رہا ہوں عمر بن سعد رضی اللہ تعالیٰ عنہ ایک سال گورنر رہ کر نکلایا قیامت تک آنے والے گورنروں کو کہ گورنر اس طرح ہوتی ہے. حضرت عمر نے خط لکھا کہ فوراً میرے پاس پہنچ جاؤ جس حال میں بھی ہو، اور جتنا مال جمع کر رکھا سب لے کے آؤ. عمر بن سعد رضی اللہ تعالیٰ عنہ خط پڑھتے ہی فوراً اپنی لاٹھی، ایک لوٹا وضو کا، ایک مشکیزے میں پانی پینے کے لیے، ایک پیالہ، صرف یہ سامان میں آپ کو بتا رہا جو ایک سال گورنر رہ کر اپنا کل سامان ہنگ سے لے کر آ رہے تھے، وہ یہ صرف چار چیزیں تھیں، ایک لوٹا، ایک پیالہ، ایک مشکیزہ، ایک لاٹھی. اس کے علاوہ کوئی چیز ثابت نہیں ہے. یہ اٹھا کر ہنگ سے پیدل چلے مدینے کی طرف، سواری بھی نہیں گورنر صاحب کے لیے. مدینے پہنچے تو بال بڑے بڑے ہو گئے، غبار آلود. حضرت عمر نے دیکھ کے فرمایا عمر یہ کیا حجے بنایا ہوا ہے اپنا. مجھے جو عرض کرنا تھا وہ میں عرض کر رہا ہوں. حضرت عمر نے کہا کہ کیوں عمر دیکھتے نہیں میرا بدن، میرا خون پاک ہے مسلمانوں کے مال سے، میرا خون مسلمانوں کے مال سے پاک ہے، دیکھتے نہیں اللہ سے ترانی طاہر الدم کہ دیکھتے نہیں میرا خون مسلمانوں کے مال سے پاک ہے. کہ عمر تم ہم سے پیدل آئے ہو کسی، ہاں کہ انہوں نے تمہیں سواری نہیں دی. کہ عمر میں نے ان سے سواری کا سوال نہیں کیا اور خود سے انہوں نے دی نہیں، خدمت کر کے ایک ساتھ آ گیا پیدل حمص سے مدینہ پیدل. 1800-1700 کلومیٹر ہوگا، یہ سے زیادہ ہوگا. تمہارا نے فرمایا بڑے بہت ہی برے مسلمان تھے وہ جنہوں نے تمہیں ایک ساتھ تم سے خدمت لی اور تمہیں سواری بھی نہیں دی. حضرت عمر نے فرمایا عمر اللہ سے ڈر، غیبت نہ کر مسلمانوں کی، وہ مسلمان ہیں سب، اللہ نے غیبت سے روکا ہے. ایک سال گورنری کر کے ہند سے پہلے چل کر آئے اور ایک پیسے کا بھی فائدہ مسلمانوں کے مال سے نہیں اٹھایا. تمہیں نے فرمایا میرا تو خیال یہی ہے کہ یہ گھر میں پیسہ رکھ کر یہاں آیا ہے، اس کے گھر میں ذرا تحقیق کراؤ. عثمان رضی اللہ عنہ نے ایک آدمی کو بھیجا کہ لو یہ پیسے لے کے جاؤ, اگر عمیر کے گھر میں دیکھو کھانا پینا اچھا ہے تو پیسے واپس لے آنا, اور اگر دیکھو فاقہ ہے تو اس کو دے دینا. 300 اشرفیاں لے کر حارث ناک کا اس آدمی کا وہ لے کے پہنچا حضرت عمیر کے گھر, چھپا کے رکھی کہ دیکھتے ہیں ان کے گھر کا سامان کیا ہے. ایک سال گورنر رہے تو کتنا کمایا, کتنا پیسہ جمع کیا, 3 دن تک یہ وہاں مہمان بن کر رہے, اور 3 دن تک ان کو ایک روٹی کھانے کی دی جاتی رہی. 3rd day عمر بن سعد نے آ کر کہا حارث سے کہ میں اور بیوی 3 دن سے فاقہ کر رہے ہیں, ہمارے گھر میں ایک روٹی پکتی ہے صرف, آدھی میں کھاتا ہوں آدھی بیوی کھاتی ہے, اس لیے آپ سے درخواست یہ ہے کہ اب آپ کسی اور گھر میں چلے جائیں, ہم آگے فاقہ برداشت نہیں کرتے. حضرت میں نے چیخ ماری, حضرت حارث نے چیخ ماری کہ یہ حال ہے کہ 3 دن سے فاقہ کر کے روٹی مجھے کھلا رہے, لو یہ 300 اشرفیاں آپ کے لیے حضرت عمر نے بھیجی ہیں, آپ استعمال کریں. حضرت عمر نے کہا یا اللہ یہ مال مجھے نہیں چاہیے, کیونکہ حضرت سمجھتے تھے کہ مالدار صحابہ دنیا سے روتے ہوئے گئے ہیں کہ کہیں اللہ آخر میں یہ نہ فرما دے کہ تمہیں دنیا میں تمہاری محنت کا بدلہ مل چکا ہے. صحابہ مال سے اس طرح ڈرتے تھے. حضرت عمر نے کہا مجھے نہیں چاہیے, بیوی نے کہا لے لو کسی پہ خرچ کر دینا ضرورت مند پر. عمیر بن سعد وہ ساری اشرفیاں لے کر نکلے, اور جتنے صحابہ کی اولادیں تھیں اور فقراء صحابہ تھے سب میں تقسیم کری آئے. حارث بیٹھا ہوا انتظار میں کہ شاید مجھے بھی کچھ نصیب ملے, سارا تقسیم کر کے واپس آ گئے. حارث نے عمر کو بتلایا کہ جی ان کے گھر کا حال تو میں نے یہ دیکھا, اور میں اشرفیوں کو دے دی. حضرت عمر نے پوچھا کیا کیا اشرفیوں کا, کہ مجھے نہیں خبر. حضرت عمر نے بلوایا ان کو, بلا کر فرمایا پوچھا کہ کیا کیا اشرفیوں کا, کہ عمر تمہیں کیا مطلب ہے اس کے سوال سے, جو مجھے کرنا تھا میں نے کیا. حضرت عمر نے فرمایا میں قسم دے کر کہتا ہوں بتاؤ کیا کیا, کہ میں نے آخرت کے لیے آگے بڑھا دی. حضرت عمر نے فرمایا کہ بھائی عمیر کو تو دوبارہ گورنر بنایا جاوے. حضرت عمر نے فرمایا کہ عمر آئندہ کبھی گورنر نہیں بنوں گا, کیونکہ تم نے مجھے گورنر بنایا اس عہدے کی وجہ سے میری زبان پر ایک نصرانی کے لیے گالی میری زبان پر آ گئی تھی کہ میں نصرانی کو کہہ دیا تھا کہ اللہ تجھے رسوا کرے. اے عمر یہ گورنری اور یہ عہدے اتنی بری چیز ہے کہ میری زبان محفوظ نہیں رہ سکی اس کی وجہ سے, میں کبھی گورنر نہیں بنوں گا نہ تیرے لیے نہ تیرے بعد کسی اور خلیفہ کے لیے. حضرت عمر نے فرمایا کہ تمہارا یہ حال تھا کہ لو بھائی ان کو عمیر بن سعد کو غلہ بھی دو اور ان کو کپڑے بھی دو. فرمایا نہیں نہیں مجھے غلہ نہیں چاہیے, میں جب گھر سے آیا تو میرے گھر میں ایک تاج جو پڑا ہوا تھا جس کے ختم ہونے تک اللہ اور دے دیں گے, اس لیے مجھے اللہ کی ذات میں امید ہے. کہ نہیں نہیں غلہ کہ مجھے غلہ نہیں چاہیے. اچھا کپڑا لے لو, کہ اچھا کپڑا لے لیتا ہوں کیونکہ میری بیوی کے پاس پہننے کے لیے کپڑا نہیں ہے. نہیں تو ساری بات سمجھ یاد آئی کہ اصل تقویٰ ہے, اور وہ تقویٰ سب سے پہلے معاملات میں چاہیے. سارا نظام درست ہو جائے گا اگر صرف معاملات میں تقویٰ آ جائے. کیوں؟ قرآن نے زنا کرنے والے کو, جھوٹ بولنے والے کو, غیبت کرنے والے کو, چوری کرنے والے کو, شراب پینے والے کو, کسی کبیرہ گناہ کے کرنے والے کو بارے میں یہ نہیں فرمایا کہ اس گناہ کا کرنے والا اللہ کے رسول سے جنگ کر رہا ہے, سوائے سود کھانے والے کے. فرمایا کہ سودی کاروبار کرنے والے اللہ اللہ کے رسول سے جنگ کر رہے ہیں. کسی گناہ کے بارے میں نہیں فرمایا کہ یہ اس گناہ کرنے والا اللہ سے جنگ کر رہا ہے, سوائے سود کھانے والوں کے کہ وہ اللہ اللہ کے رسول سے جنگ کر رہے ہیں. حیرت کی بات ہے, ادھر اللہ سے جنگ ہو رہی ہے اور ادھر بزرگوں سے دعائیں ہو رہی ہیں کہ جی کاروبار نہیں چل رہا دعا کر دو, یہ نقصان ہو گیا دعا کر دو. اللہ سے مانگتے ہیں, اللہ سے بھی روتے ہیں. اللہ کا جواب یہ ہے, اللہ لگے لی جاوا, تیری دعا کہاں سے قبول کر لوں, کھانا حرام کا, پینا حرام کا, پہننا حرام کا, اور کہتا ہے اے میرے رب, اے میرے رب, اللہ لگے لی جاوا, تیری دعا کہاں سے قبول کر لوں. میں سب بات اس پر عرض کر رہا کہ عبادت سے پہلے طہارت کا درجہ ہے, اس لیے سارے شعبوں سے پہلے معاملات کا درست ہونا سب سے پہلے ہے, تاکہ جسم کے اندر وہ پاک خون آئے جس سے سارے اعضاء اللہ کے احکام کی طرف رغبت کریں. اس لیے میرے دوست بزرگوں عزیزوں, سب سے پہلے معاملات کو حکم پر لاؤ, سب سے پہلے معاملات کو حکم پر لاؤ. معاشرہ, عبادات, اخلاق, یہ تو اس طرح بنیں گے جیسے میں کیا عرض کروں کہ تار لگاتے ہی تمام بلب کے اندر روشنی آ جاتی ہے نا, ایک تار لگتے ہی بالکل سارے عبادات میں, معاشرے میں, اخلاق میں, زندگی کے تمام شعبوں میں, سب میں نورانیت آ جائے گی صرف معاملات کے درست ہونے پر. ورنہ بات یہ ہے کہ جو معاملات میں حکم توڑیں گے, خدا کی قسم وہ ساری عبادتیں قیامت میں حق والوں کو اس طرح دے دیں گے گویا انہوں نے دنیا میں یہ اعمال کیے ہی ان کے لیے تھے. حق والے ان کی عبادتیں ایسے لے جائیں گے اور یہ عبادت سے خالی ہو کے رہ جائیں گے. اس لیے میرے دوست عزیزوں, بڑا نازک معاملہ ہے, بڑا نازک معاملہ ہے بندوں کے حقوق کی ادائیگی, اپنی عبادات کی حفاظت ہے. ورنہ جس کے لیے, جس اللہ کے لیے عبادت مقبول عبادتیں, وہ بندے ایسے لے جائیں گے گویا دنیا میں انہی کے لیے کی گئی ہیں, اور یہ عابد جہنم میں ڈال دیا جائے گا عبادتوں سے خالی کر کے, اور حق والوں کے گناہوں کو لے کر جہنم میں جائے گا. اس لیے میرے دوستوں میں نے عرض کیا کہ ایمان کی بنیادی علامت تقویٰ ہے, اور ساری نیکیوں کا مدار تقوی پر ہے. التقوی ملاک الحسنات, ساری نیکیوں کا مدار تقوی پر ہے. اس لیے سب سے پہلے تقوی معاملات میں لے آؤ. فرماتے تھے وہاں صاحب تعالی کہ لقمہ سمندر ہے, خیالات اس کے موتی ہیں, جیسی غذا ہوگی ویسے خیالات ہوں گے, جیسا پانی ہوگا ویسے موتی ہوں گے. محترم دوست بزرگوں, بھائی ایمان علامت তো আগে উনি ইমানের আলামত বলছেন যে নেক কাজ করলে খুশি লাগে, গুনাহ হয়ে গেলে কষ্ট লাগে, দুঃখ লাগে. আরেকটা আলামত বলতেছেন ইমানের, যে ইমানের আলামত হল তাকওয়া. তাকওয়া কাকে বলে? উনি বলে যে তাকওয়া লোক সমাজে মানুষের সামনে গুনার কাজ করে না, একে তাকওয়া বলে না. তাকওয়া বলে হল নির্জনে সে গুনার কাজ করে না, একা কি নির্জনে সে গুনার কাজ করে না, এটা হল তাকওয়া. আবার যে প্রকাশ্যে গুনার কাজ করে, বলে সে বেহায়া নয়. বেহায়া তো সে যে নির্জনে গুনার কাজ করে, প্রকাশ্যে গুনার কাজ করে সে বেহায়া নয়. বেহায়া বুঝেন তো, নির্লজ্জ, বেসরম. তো প্রকাশ্যে গুনাহের কাজ করে মানুষের সামনে, এ বেসরম নয়. বেসরম নির্লজ্জ হল ওই ব্যক্তি যে একাকী নির্জনে গুনার কাজ করে. এটা আবার কিরকম কথা হইল? মানে ভাই, প্রকাশ্যে যে গুনাহের কাজ করে সে তো মানুষই না, সে তো জানোয়ার. মানুষ কখনো মানুষের সামনে গুনাহ কাজ করে? লোক লজ্জায় গুনাহ থেকে ফিরে থাকা, এটাকে তাকওয়া বলে. আর তাকওয়া তো গরু ছাগলে জানোয়ারে করবে না, তাকওয়া কে করে? তাকওয়া কার গুণ? মানুষের গুণ। মানুষ মুত্তাকি হয়, গরু মুত্তাকি হয় নাকি, ছাগল মুত্তাকি হয়? তো জানোয়ার বলে যে যে প্রকাশ্যে মানুষের মধ্যে গুনাহের কাজ করে সে তো মানুষই নয়, তার মধ্যে তাকওয়া আবার কিসের? সে তো নির্লজ্জও নয়। নির্লজ্জ কি আবার? নির্লজ্জ লজ্জাকার আছে, গরুর লজ্জা আছে নাকি, ছাগলের লজ্জা আছে, কুকুরের লজ্জা হয়, জীব জানোয়ারের কোন লজ্জা হয়? লজ্জা তো মানুষের হয়। তো যে মানুষই না, যে মানুষই না, তো সে কি? সে তো জানোয়ার। আর যে প্রকাশ্যে যে গুণা করে সে বেশরম নয়, সে তো নির্লজ্জ, বেশরম নয়, সে তো হল জানোয়ার, মানুষই নয়। শরম তো মানুষের হয়। শরম কার হয় ভাই? মানুষের শরম হয়, জানোয়ারের শরম হয় না। তো মানুষ শরম করে, প্রকাশ্যে যে গুণা করে সে জানোয়ার, সে মানুষই নয়। গোপনে যে গুণা করে সে বেশরম। যাকে শরম করা দরকার আল্লাহ তাকেই শরম করে না, তো সে হল বেশরম। মানুষ বটে, প্রকাশ্যে মানুষের সামনে সে নির্লজ্জ আর বেশরমই কাজ করে না, কিন্তু গোপনে করে। তো মানুষ ঠিক আছে, কিন্তু গোপনে করার কারণে, গোপনে গুনাহের করার কাজ করার কারণে বেহায়া আর বেশরম। কারণ ওইখানে তো আল্লাহকে শরম করা উচিত। আল্লাহ তারা সব জায়গায় দেখতেছেন, নির্জনের গোপন জায়গাও আল্লাহ মানুষকে দেখতেছেন। তো তাকওয়া বলেই হল, তাকওয়া বলে হল নির্জনে গোপনে গুনাহের কাজ না করা, সে হল মুত্তাকির। প্রকাশ্যে গুনাহের কাজ করে না, লোকে বলে কত মুত্তাকির, আসলে সে মুত্তাকির। প্রকাশ্যে গুনাহের কাজ করে না, এটা কোনো বড় কথা নয়। অথবা প্রকাশ্যে গুনাহের কাজ করে, তো সে তো মানুষই নয়, সে তো মানুষ থেকেই খারিজ হয়ে গেছে, মানুষ থেকেই বাইর হয়ে গেছে, জানোয়ারে পরিণত হয়ে গেছে। শরম তো মানুষের হয়, জানোয়ারের হয়। নির্জনে গোপনে যদি সে গুনাহের কাজ করে তাহলে সে, তাকে বেহায়া বলা চলে, তাকে নির্লজ্জ বলা চলে, যে সে আল্লাহকে শরমায় না, মানুষ আল্লাহকে শরমায়। এই জন্য তাকওয়ার অর্থ, তাকওয়ার অর্থ হল, ওলামা ইকরাম বলেন যে তাকওয়ার অর্থ হল যে গোপনে গুনাহের কাজ থেকে বিরত থাকে, গুনাহের কাজ করে না, খারাপ কাজ করে না, গোপনে করে না, প্রকাশ্যে করা তো প্রশ্নই আসে। তো তাকওয়া ইমানের সবচেয়ে বড় আলামত। তাকওয়া যখন মানুষের ভিতরে হয়, তো মেরে মহতরম দোস্তা বুঝব তার ইবাদত বন্দেগি, তার মুআশারাত, তার আখলাক, তার সব কাজ দুরুস্ত হয়ে যায়, তার ইবাদতও সুন্দর হয়ে যায়, তাকওয়া যখন ভিতরে আসে। কিন্তু এই তাকওয়া সর্বপ্রথম কোথায় পয়দা করতে হবে? মানে এই তাকওয়া সর্বপ্রথম আনতে হবে আমার কামাই রোজগারের, আমার আপোষের লেনদেনের মধ্যে, এদের মধ্যে আমাকে তাকওয়া আনতে হবে সর্বপ্রথম। কারণ ইবাদত করব যেমন নামাজ মনে করেন, তো নামাজের জন্য তো ওযু করতে হবে, তাহারাত হাসিল করতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। পবিত্রতা হাসিল করার জন্য গোসল করতেছি, ওযু করতেছি, জাহিরি পবিত্রতা আমি হাসিল করলাম, কিন্তু আমি কামাই রোজগার যে হারাম করছি, হারাম লোকমা যে আমার পেটের মধ্যে ঢুকাইছি, তো এই হারাম লোকমা দ্বারা আমার শরীরে যে রক্ত দৌড়াইতেছে, রক্ত চলাচল হইতেছে শিরা উপশিরার মধ্যে, এ সমস্ত রক্ত হইল না পাক। আমি পাক হইলাম কিভাবে? গোসল করে আমি পাক হইলাম কিভাবে? ওযু করে আমি পাক হইলাম কিভাবে? বলে যে ওলামা ইকরাম বলেন পরে যে শরীরের রক্ত পাক হওয়া হারাম লোকমা থেকে হারাম খানা থেকে, মানে এটাও জাহিরি তোহারা, বাহ্যিক পবিত্রতা। যেমন বাহ্যিক পবিত্রতা আমরা উজুকে মনে করি, বাহ্যিক পবিত্রতা যেমন গোসলকে মনে করি, মানে ঠিক এরকম ভাবে শরীরের ভিতরে যে রক্ত চলাচল করতেছে এই রক্তটা হারাম লোকমা থেকে পাক হওয়া এটাও আমার বাহ্যিক পবিত্রতা। এই বাহ্যিক পবিত্রতা কখন আসবে? যখন আমার কামাই রোজগার ঠিক হবে, আমার কামাই যদি হালাল হয়, তো কামাই হালাল হলে মেরে মহাজন দোষটা বুঝুক আমার এবাদত ঠিক হয়েছে, পবিত্রতা হাসিল হয়েছে, অজু করছি, ভিতরে রক্ত হারাম লোকমা থেকে তৈরি হয়, রক্ত মাংস সব হালাল থেকে তৈরি হয়েছে, তা আমার এবাদত ঠিক হয়েছে, আমার মহাশারা ঠিক হয়ে যাবে, আমার আখলাক সুন্দর হয়ে যাবে, আমার জীবনে সবকিছুই সুন্দর হয়ে যাবে, সবটা নুরানি হয়ে যাবে, সবটাই সবটাই উত্তম হয়ে যাবে, যখন আমার ওই কামাই রোজগারের মধ্যে তাকওয়া আসবে, আল্লাহকে ভয় করা আসবে, আল্লাহ যে মালকে নিষেধ করছে সেটা খাওয়া থেকে আমি বিরত থাকব, ওই রকম একটা লোকমাও আমার পেটের মধ্যে ঢুকে যাবে, লোকমা থেকে আমি হারাম লোকমা থেকে আমি বেঁচে আসবো। মেরে মহতরম দোস্তা বুঝব বলে যে আমার জিন্দগির সমস্ত, আমার দিনই সমস্ত হেফাজত বন্দিগি বলেন, আখলাক বলেন, মহাশারত বলেন, দিনের যত শোভা যত লাইন আছে এই সমস্ত লাইন ঠিক হওয়ার জন্য সর্বপ্রথম আমাকে আমার কামাই রোজগারের মধ্যে তাকওয়া আনল, আল্লাহকে ভয় করে। আমি তো কামাই, তো ডান হাতে কামাই, বা হাতে কামাই, মানুষে দেখে, মানুষে দেখে না কত কামাইছি, দোকানে কত ব্যথা বিক্রি হইল, বলে যে আমি যে উপরি খাইছি এটা তো মানুষে দেখে নাই, আমি সুদ খাইছি হয়তো মানুষে জানে না, এটা তো চুপচাপে হয়েছে, তা আমি গোপনে আল্লাহকে ভয় করছি কিনা আমার মামলাতের মধ্যে, অর্থাৎ আমার কামাই রোজগারের মধ্যে আল্লাহকে ভয় করে আমি হারামকে বর্জন করছি কিনা, আমি হালালকে গ্রহণ করছি কিনা। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তো এটা হলো আসল তাকওয়া। এখানে যখন তাকওয়া আসবে তো জিন্দগির বাকি সমস্ত শোভা সমস্ত লাইনে তাকওয়া এসে দেবে, সমস্ত লাইন সুন্দর হয়ে যাবে, সব লাইনই ঠিক হয়ে যাবে। এই জন্য বলেন যে ভাই, সর্বপ্রথম মানুষকে তার কামাই রোজগার এটার মধ্যে তাকওয়া আনতে হবে। উনি ঘটনা শুনেছেন সাহাবীর খেলাফতের জমানায় যখন দেশ জয় হয়েছে, তো এক এক এলাকার জন্য সাহাবদেরকে শাসনকর্তা হিসাবে, গভর্নর হিসাবে এক এক এলাকার জন্য পাঠাইছে। তো তার মধ্যে একজন ওমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে শাসনকর্তা ছিল। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, মানুষ মনে করে শাসনকর্তা ঠিক হইলে দেশটা শান্তি হয়ে যাবে, দেশের মানুষ ঠিক হয়ে যাবে, দেশের মানুষের আরাম সুখ হবে। উনি বলেন যে ভাই, শাসনকর্তার সঙ্গে দেশের মানুষের হালত ঠিক হওয়ার, অবস্থা ঠিক হওয়ার, সুখ হওয়ার, শান্তি হওয়ার কোনো সম্পর্কই নেই। মানুষের অবস্থা ঠিক হওয়া, বেঠিক হওয়া, মানুষের অবস্থা ভালো হওয়া, মন্দ হওয়া, এইটার সম্পর্ক তো মানুষের আমলের সঙ্গে। মানুষ যদি নবীর তরিকা মোতাবেক, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবনযাপন করে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উপর থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য ভালো হালত আর ভালো অবস্থার ফয়সলা হবে, আর যদি সে তার আমলকে নষ্ট করে, খোদার হুকুমকে নষ্ট করে, নবীর তরিকাকে নষ্ট করে, উপর থেকে ফয়সলা হবে, খারাপ হালত আর খারাপ অবস্থার ফয়সলা হবে। আল্লাহ তাআলা জালেমকে মুসাল্লাত করবেন, তার উপরে নিযুক্ত করবেন যে তাকে খতম করবে, এবং যে তাকে জ্বালাতন করবে, যে তার উপরে নির্যাতন চালাবে, সে মনে করবে যে বুঝি এই শাসন বদলে গেলে তাইলে বোধ হয় আমাদের আরাম হবে। না মেরে মহতরম দোস্ত, যতক্ষণ পর্যন্ত তার জিন্দগির আমল ঠিক না হয়েছে ততক্ষণ পর্যন্ত হালাত বদলাইবার কোন কারণ নাই। আল্লাহ তাআলা এর চেয়েও কঠিনটা নিয়ে আসবে, এর চেয়েও শক্তটা নিয়ে আসবে। আজ মেরে মহতরম দোস্তা বুঝলো, মানুষ এই কথা মনে করে, আমরাও এই কথা মনে করি যে শাসন কর্তা বদলাইলে দেশের হালত ঠিক হয়ে যাবে। না, দেশের হালত শাসন কর্তা বদলাইলে ঠিক হবে না, দেশের হালত তো মানুষের আমল ঠিক হইলে বদলাবে। যতক্ষণ পর্যন্ত মানুষের আমল ঠিক না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোন হালত বদলাইবার, কোন অবস্থা বদলাইবার কোন উপায়ই নাই। আল্লাহ তাআলার গায়বি নিজাম, আল্লাহ তাআলার নিজাম যে সারা দুনিয়া ব্যাপী চলতেছে, জমিনে আসমানে সমস্ত মখলুকের ব্যাপারে আল্লাহ তাআলার ব্যবস্থা, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা চলতেছে। তো আল্লাহ তাআলার ওই ব্যবস্থাপনার সম্পর্ক দুনিয়ার কোন হুকুমত সরকারের সঙ্গে, দুনিয়ার কোন শাসনকর্তার সঙ্গে, দুনিয়ার কোন জায়গা জমিনের সঙ্গে, দুনিয়ার কোন টাকা পয়সার সঙ্গে ওইটার সম্পর্ক নাই। এটার সম্পর্ক হল মানুষের আমলের সঙ্গে। তো হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে গভর্নর হইয়া, শাসনকর্তা হইয়া হেমস শহরে গেছেন, সেখানে এক বছর পর্যন্ত থাকছেন, শাসন কার্য পরিচালনা করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে চিন্তা করতেছেন, এক বছর হয়ে গেল কোন জাকাতের টাকা পয়সা উসুল হইয়া মদিনাতে আসলো না, ওই হেমস থেকে উমাইর কোনো কিছুই পাঠাইল না, কে ওখানে কোনো কিছু উসুল হয় নাই যেটা মদিনাতে পাঠাবে, আর কোনো খবরও নাই যে জাকাতের মাল উসুল করে কোথায় খরচ করতেছে, কি করতেছে, বোধ হয় অনেক টাকা পয়সা জমাইতেছে, টাকা পয়সা জমাইতেছে বোধ হয়। তো এ কথা উমর রাদিয়াল্লাহু আনহু মনে হওয়াতে তো একটু খবরাখবর নেওয়ার জন্য, হযরত উমর সবসময় ওনার নীতি এটাই ছিল যে কোনো এলাকায় কোনো শাসনকর্তা পাঠাইতেন, আবার কিছুদিন পরে তাকে ডাকাইয়া মদিনাতে তার অবস্থা দেখতেন, যে তার অবস্থাটা কি, সে ওখানে কি কাজ করতেছে। তো হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু এক বছর যাবৎ হেমসের গভর্নর এবং শাসনকর্তা, তো কোনো খবরাখবর নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন যে এই চিঠি পাওয়া মাত্র তুমি মদিনায় রওনা হয়ে যাবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি এখানে জাকাতের কথা বলছেন যে জাকাত এমন এক জিনিস, যদি জাকাত আদায় করে মুসলমানরা, এই জাকাতের বরকত এই মুসলমান সহ্য করারই ক্ষমতা রাখে, ওই বরকতকে বরদাস্ত করবে, যে এই বরদাস্ত করার ক্ষমতাই মানুষের মধ্যে নেই, জাকাত আদায়ই হইতেছে না। মানুষ মনে করে যে জাকাত আমি নেকির কাজে খরচ করে দিছি, আর উনি বলেন যে ভাই জাকাত তো হলো মালের ময়লা, এইটা আবার নেকির কাজে কেমনে খরচ হয়, জাকাত তো খরচ হবে তার জাকাত খাওয়ার উপযুক্ত লোকের মধ্যে, আর নেক কাজে, নেক তো ভালো জিনিস, তো ভালো জিনিসের মধ্যে তো ভালো পয়সা খরচ হবে, ওইটা তো জাকাত তো হলো মালের ময়লা, এটা আবার নেক কাজের মধ্যে কেমনে খরচ। এই মানুষের কথাবার্তা, মানে মানুষের সমাজ বুঝ কত পরিবর্তন হয়েছে, মানুষ বুঝেই না যে জাকাত এত বড় এক জিনিস যে এটাকে যদি সহিভাবে আদায় করে তো আল্লাহ আব্বাকের পক্ষ থেকে এই পরিমাণ বরকত আসবে যে ওই বরকতকে সে বরদাস্ত করার ক্ষমতাই রাখে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, জাকাত তো তার উপযুক্ত লোককে জাকাত দিতে হবে, যে জাকাত পাওয়ার উপযুক্ত তাকে দিতে হবে। যদি নেক কাজ করতে চাই তা আমি যেই টাকা, ভালো টাকাটা, যেই টাকার ময়লাটা বাইর করে টাকাটাকে পাক করছি, ওই টাকা দিয়ে কি করতেছি, ওই টাকা দিয়ে আমি ফার্নিচার বানাই, ওই টাকা দিয়ে আরাম আয়েসের ব্যবস্থা করতেছি, ওই টাকা দিয়ে আমি আমার খায়েশ পুরা করতেছি, খায়েশাদের মধ্যে খরচ করতেছি, তো পাক মালটা, ভালো মালটা খারাপ কাজে ব্যয় করতেছি, আর যেটা মালের ময়লা ছিল মনে করতেছি এটারে আমি ভালো কাজে খরচ। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মালের ময়লা যেটা, এটা যে এটার উপযুক্ত তার মধ্যে খরচ হবে, আর যদি কোনো নেক আমল করতে হয়, নেক কাজ করতে হয়, ওইটার মধ্যে যদি খরচই করতে হয় আমি আমার ওই পাক মালটা যে মালটা থেকে জাকাত বের করা এই মালটাকে পাক করছি, ওই মাল দিয়ে যে আমি এখন খায়েশাত পুরা করি, ওই মাল দিয়ে যে আমি এখন গুনার কাম করি, ওই মালটাকে ওইখানে খরচ না করা আমার খায়েশকে কমাইয়া আমার জরুরতকে কমাইয়া আমি ওইখান থেকে ওই পাক মালটাকে কোন মাদ্রাসা বানাই, মসজিদ বানাই, কোন নেক আমলে খরচ করি, নেক কাজের মধ্যে খরচ করি, মেরে মহাজান দোস্তার বুজুর্গ সেটা তো করতেছি না। আমি করতেছি যে মালটাকে জাকাত বের করে পাক করছি সেই মালটাকে এখন আমি গুনাহের কাজে খরচ করছি, আমার খায়েশের মধ্যে খরচ করছি। আমার খায়েশ কি? আমার ঘরের খাট পালং হইতে হবে, সোফা সেট হইতে হবে, আমার ঘরে যে ফার্নিচার হইতে হবে, আমার ঘর এরকম সুন্দর হইতে হবে, আমার ঘরে এত আরামায়েশের সামান যে থাকতে হবে, কয়দিন থাকবো এই ঘরে, যাই কবরের মধ্যে শুয়ে পড়ব, এই সব শুয়ে এখান থেকে কবরে চলে যাবে। আর এইটার জন্য আমি আমার ওই পাক মালকে এখানে খরচ করছি, এই পাক মালটাই তো ওই নেকের কাজে খরচ করা দরকার ছিল। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে জাকাত যদি সহিভাবে খরচ হয় তাইলে এই জাকাতের বরকত এত আছে, এত আছে যে ওই জাকাতের বরকতকে জাকাত দেনেওয়ালা ওই জাকাতের বরকত সহ্য করার ক্ষমতাই রাখে। জাকাত তো তার যে এই জাকাত পাওয়ার উপযুক্ত তাকে তালাশ করে করে তার কাছে জাকাত পৌঁছায় দিতে হবে, কারণ আমার উপরে জাকাত খরচ হয়েছে আমি জাকাত দিবার সময় নেই, জাকাতের উপযুক্ত লোক তালাশ করার আমার সময় নেই, ওই জাকাতের যে উপযুক্ত হে আয়োগ আমার কাছে ঘুরতে আমি তারে দিব, আর যদি এরকম না আসে তা আমি আরেকজনে দিয়ে দিব, বলে ভাই এগুলি আমার জাকাতের টাকা, ওই তুই জাকাতের টাকা জাকাত কে কে নিতে পারে ওদেরকে তালাশ করে দিয়ে দিব, তো আমার জাকাতের টাকা আরেকজনের মাথায় আরেকজনের ঘাড়ে ছাপায় দিব, আমি সুন্দর আরামের মধ্যে আরামের সময় কাটাই দিচ্ছি, আমার কোনো চিন্তাও নেই মানতে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ জাকাত তো আমার উপরে ওয়াজিব হয়েছে, আমার উপরে ফরজ হয়েছে, আমি এই জাকাতকে আদায় করবার আমি হইলাম যে আমাকে হুকুম করা হয়েছে, তো আমাকে এই জাকাত তারা আদায় করার জন্য চেষ্টা করতে হবে, এটার জন্য মোস্তাহেক আর উপযুক্ত লোক আমাকে তালাশ করতে হবে, আমি তালাশ করে উপযুক্ত লোককে এই জাকাত পৌঁছায় দেব, তাইলে আমার উপরে ফরজ করা হুকুম আদায় হয়ে যাবে, আমি বেঁচে যাব। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ জাকাত এরকম জিনিস না যে জাকাতকে আমি মালের ময়লা হিসাবে এটাকে আলাদা করে আমি তো এটার উপযুক্ত লোককে দিয়ে দিচ্ছি, আমি এইটারে কোনো মসজিদ বানাইবার কাজে খরচ করে দিচ্ছি, আমি কোনো নেক আমলের মধ্যে নেক কাজের মধ্যে খরচ করে দিচ্ছি, আর মনে মনে খুব খুশি মানে জাকাতের পয়সা দিয়ে নেক কাজ করলাম, আরে জাকাতের পয়সা তো আমার মালের ময়লা আছে, ও ময়লা জিনিসটা দিয়ে নিয়ে আমি নেক কাজ করলাম, আমি আমার এই মালটাকে পরিষ্কার করছি এটার থেকে কেন নেক আমল করি, ওটার থেকে নেক আমল করি, ওটার গুনাহের কাজে খায়েশের কাজে আমি ওইটাকে ব্যয় করতেছি। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ হজরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি ওখান থেকে জাকাতে কি করতেছে সব কিছু কোনো খবর খবর নাই, হজরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন যে এই চিঠি পাওয়া মাত্র তুমি মদিনায় চলে আসো, হজরত উমাইরের উদ্দেশ্য হইল তার অবস্থা দেখবেন, ওনার সন্দেহ হইল নিশ্চয়ই টাকা পয়সা খুব বানাইতেছে, যে সরকারি গভর্নর শাসনকর্তা কি জন্য হয়, বলে যে মানুষ টাকা মারার জন্য না খেদমতের জন্য, শাসনকর্তা কেমন হয় এই সাহাবাদের নমুনা দেখেন যে কেমন শাসনকর্তা হয়, শাসনকর্তা কিরকম হইতে হয়, সে তো জনগণের খেদমত করার জন্য না নিজের ঝোলা ভরার জন্য না নিজের টাকা ভরার জন্য। মেরে মহতারাম দোস্ত তোমায় রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে সেখান থেকে রওনা দিচ্ছে, তো উনি যে রওনা দিচ্ছেন ওনার সঙ্গে সামান কি খুব মনোযোগ দিয়ে শোনে, সামান হইল বলে যে একটা লোটা, উজু করার লোটা, একটা লাঠি ওনার হাতের লাঠি, আর বলে যে একটা পেয়ালা পানি পান করার জন্য খাওয়ার জন্য, আর বলে যে একটা পানির মশক, এই চারটা জিনিস তার সঙ্গে আর কিছু নেই। এই চারটা জিনিস নিয়ে উনি ওখান থেকে পায়দল রওনা দিচ্ছেন, কোন সবারিও নাই, ওনার কাছে কোনো গাধা নাই, ঘোড়া নাই, যে গাধা ঘোড়ার পিছনে পিছনে উনি আসবেন। 1700-1800 কিলোমিটার দূর মদিনা থেকে সেই হিমস শহর, সেখান থেকে উনি রওনা দিচ্ছেন। আর ওনার সঙ্গে এই চার জিনিস দীর্ঘ পথ চলতে চলতে বলে যে দাড়ি মুছো লম্বা হয়ে গেছে, চেহারা টেহারা সব ঘুরা বাড়িতে উস্কো মুস্কো হয়ে গেছে, কাপড় চাপড় সব ময়লা হয়ে গেছে। আর তোমার রাজিয়া তার খেত মতে হাজির এসে, আর তোমার রাজিয়া যেন তার বেশভূষা তার দাড়ি মুছো লম্বা দেখা বলেছে, তুমি এরকম বেশভূষা বানাইছো কেন? সাবান দিয়া শরীর পরিষ্কার করা যেত না, ব্লেড দিয়া তোমার মস্ত শত ফুল দিয়া তুমি একটু চেহারা টেহারা ঠিক করতে পারত না? উনি বলতেছেন, অমান তুমি আমার মুজদারি দেখতেছ, তুমি আমার চেহারা দেখতেছ, তুমি দেখতেছ না আমার শরীরে মুসলমানের মাল থেকে পাক রক্ত দৌড়াইতেছে, মুসলমানের রক্ত, মুসলমানের মাল থেকে পাক রক্ত আমার শরীরে বইতেছে, এটা দেখো না? আর তুমি আমার মুজদারি দেখতেছ, তুমি আমার চেহারা মলিন দেখতেছ, আমার কাপড় চোপড় ময়লা দেখতেছ, তুমি এটা দেখো না যে আমার শরীরে যে রক্ত চলাচল করতেছে এই সব রক্ত মুসলমানের মাল থেকে পাওয়া, তোমার তো এটা দেখো। আর তোমার রাজিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা বহুত আচ্ছা, তো তুমি কি সেখান থেকে পায়দল আসছো? বলে হ্যাঁ আমি সেখান থেকে পায়দল আসছি। বলে বড় খারাপ লোক তারা, কিরকম মুসলমান তারা যে তাদের একজন শাসনকর্তা মদিনায় আসতেছে, একটা শহরেও দিল না তারা তোমাকে, বড় খারাপ লোক তারা। তাহলে তোমার তোমার বললেন, হ্যাঁ ওমার খবরদার এরকম কথা বলে না, তুমি তোমার মুখ এরকম কথা যেন না বলে, আরে এরা সব মুসলমান, মুসলমানদের গীবত করতেছো তুমি, তুমি মুসলমানদের গীবত করতেছো এখানে বৈশা আর তাদেরকে খারাপ লোক বলতেছ? তাই আমার মুখ থাকলেই খালি এরকম করতে হয় না, তুমি সাবধান হয়ে কথা বলো, তুমি হিমসের মুসলমানদের গীবত করতেছ। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ তোমার রাজিও জানো বললেন, আচ্ছা তো তারা সবারই দিল না, কিছুই দিল না? বলে যে তারা আমার দেয় নাই, আমি তাদের কাছে চাই নাই, আমার তরফ থেকে চাওয়াও হয় নাই আর তারা আমাকে দেয় নাই, তো কাজে আমি পায়দল আসছি, আমি একটা সবারির জন্য তাদের কাছে সুয়াল করবো কেন? আমি তো সেখানে তাদের খেদমত করতে গেছি, আমি এক বছর পর্যন্ত তাদের খেদমত করছি, তাদের শাসন কার্য পরিচালনা করছি, তো তাদের খেদমতের জন্য গেছি, তা আমি তাদের কাছে এই খেদমতের বিনিময়ে একটা সওয়ারি চাইব? আর আমার এই খেদমত দেখে তারা আমাকে একটা সওয়ারি দিবে? এটা তো কোনো প্রয়োজন নাই। তো বলেন যে হল তোমার মায়ের এপরে সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু তোমার রাজিয়াল্লাহু আনহু ওনাকে অনুমতি দিলেন, উনি বাড়িতে চলে গেছেন। এখানে হল তোমার রাজিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, বোধ হয় আমার কাছে এইভাবে আসছে আর অন্যদিকটা বাড়িতে বোধ হয় টাকা পয়সা যা জমাইছিল সব বাড়িতে পাঠাই দিচ্ছে, আমার কাছে বোধ হয় এইভাবে। তাহলে তোমার রাজিয়াল্লাহু আনহু ওনাকে যাচাই করার জন্য ওনার ঘরের কি অবস্থা এটা যাচাই করার জন্য একজন লোক আরিস নাম বলে যে তাকে কিছু স্বর্ণের আশ্রাপি, 300 স্বর্ণের আশ্রাপি দিয়া তাকে দিয়া পাঠাইছে, বলে তার বাড়িতে যাও, মায়ের বাড়িতে যাও, যদি দেখো তো অবস্থা ভালো, খাওয়া দাওয়া খুব ভালো চলতেছে, তাইলে এগুলি দিও না, আবার ফেরত দিয়ে এসো চুপচাপ, আর যদি দেখো যে অভাব অনটনের মধ্যে আছে এগুলি দিয়ে দিও তাকে। তো ওই লোক ওখানে গেছে যে তার বাড়িতে মেহমান হয়েছে, তো তার বাড়িতে মেহমান থাকছে 3 দিন, একটা একটা করে রুটি দিছে, তারে তো দৈনিক একটা করে রুটি মেহমান খাইছে। তৃতীয় দিন হজরত উমাইর রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন যে ভাই 3 দিন হয়ে গেছে আমরা স্বামী স্ত্রী উভয় বোকা, আমাদের কোনো খানা পিনা নাই, কারণ আমাদের ঘরে একটাই রুটি পাক হইত, অর্ধেক আমি খাইতাম অর্ধেক আমার স্ত্রী খাইতাম, তুমি মেহমান বলে তিন দিন তোমাকে একটা রুটি খাওয়াইছি, আর আমরা স্বামী স্ত্রী উভয়ে টুকা থাকছি, আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই, তুমি একটু অন্য বাড়িতে মেহমান হইলে ভালো হয়। মেহমান দু তিন মেহমানদারি দু তিন দিন করলাম, তুমি অন্য বাড়িতে যেয়ে মেহমান হইলে ভালো। মেরা মহাতারাম দোষটা বুঝুক, যখন ওই লোক দেখলো যে বাকি অবস্থা দেখ চিৎকার তার ভিতর থেকে বের হয়ে আসে, এরকম অবস্থা তো ওই স্বর্ণের আশা বের করা ছেলেগুলা বের করা হাজ তোমার রাজ্যকে দিলেন, হাজ তোমার রাজ্য থেকে হাতিয়া না। তো উনি বললেন যে টাকা পয়সা যেগুলো আমার দরকার, যেগুলো আমার এই টাকা পয়সাটা আমার দরকার, আমি স্বর্ণের আশা পেলে কি করব। তো বিবি পর্দার বিরুদ্ধ থেকে বললেন অসুবিধা নেই, আপনি নিয়ে নেন, আমিরের মমি পাঠাইছে, এটাকে আপনি কোনো নেকটাতে খরচ করে দিয়ে তোমার যে কথা শুনার সঙ্গে সঙ্গে ওগুলি লইয়া উনি মহল্লায় যাইয়া সমস্ত এটিম মিসকিন করে বিধবা এদের সবার মধ্যে বন্টন করে দিয়ে। তো এখানে আসছেন, ফেরত আসছেন, তো দেখলেন যে তার কাছে কিছুই নাই। তো এই হল তোমার যদি পাঠানোর লোকটা হল তোমার কাছে ফিরা বলে কি দেখলাম, বলে দেখলাম বড় অভাবন, তা আমি তাকে ওই টাকা দিয়ে আসছি, বলে ওই টাকাগুলি কি করছে, বলে ওইটার ব্যাপারে জানি না কি করছে। তো বলে যে আমার তোমায়েরকে ডাকাই আনলে, তোমার তো দিল তা আমি ডাকে আনে জিজ্ঞেস করলেন ওই 300 আশ্বাসী কি করলাম, বলে এটা কেমন কথা, এই 300 আশ্বাসী আপনি আমাকে দিচ্ছেন, আবার আপনি জিজ্ঞেস করার কি, আপনি এটা হিসেব নেবার কি আমার কাছে। আর তোমার রাজ্যের যেন কসম দিলেন, বলে না তোমাকে বলতে হবে এই 300 আশ্বাসী কি করতে। উনি বললেন যে আমি এই 300 আশ্বাসী আমার মহল্লার গরিব মিসকিনেছি বিধবাদের মধ্যে বেঁটে দিয়ে শেষ করে দিয়ে আসছি। আর তোমার রাজ্যও যেন এই কথা শুনে আশ্চর্য, বলে আচ্ছা এরকম। তাহলে তোমার বলেন যে তোমার ক্ষেত্রে আবার কোন দেশের গভর্নর বানায় পাঠাইতো। আর তোমার রাজ্যান ওই কথা শুনে বললেন এই কথা যে আমার শুনে রাখো, আমি তোমার জন্য তোমার পরবর্তী কোন খলিফাদের জন্য আর কোন এলাকার গভর্নর হইয়া শাসনকর্তা হইয়া কখনোই যাব না আমি, কারণ আমি তোমার শাসনকর্তা হিসাবে যে হিমসে ছিলাম, এই হিমসে থাকার কারণে, এখানে শাসনকর্তা থাকার কারণে আমার আমল খারাপ হয়ে গেছে। আমি একদিন এক নাসরানিকে খারাপ কথা বলছি, তো বলে যে একজন নাসরানিকে খারাপ কথা যে বললাম, একদিন একদিন এই সারা বছরের মধ্যে একদিন এক নাসরানিকে খ্রিস্টানকে তাকে কোনো বিষয়ে একটা খারাপ কথা বলছি, তা আমার আমল খুব খারাপ হয়ে গেছে তোমার এই শাসনকর্তা হওয়ার কারণে, আমি তোমার এবং তোমার পরে কোনো খলিফার পক্ষ থেকে আর কখনোই শাসনকর্তা হব না, কারণ এই শাসনকর্তা হয়ে আমার আমল খারাপ। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ শাসনকর্তা তো এরকমই হয়, যেমন হজরত উমাইর রাদিয়াল্লাহু সাদ রাদিয়াল্লাহু আনহু, তো উনি বলতেছেন এই কথা যে ভাই তাকওয়া আসল জিনিস, যে তাকওয়াকে সর্বপ্রথম কিসের মধ্যে আনতে হবে, বলে যে নিজের কামাইয়ের মধ্যে তাকওয়া আনতে হবে, যখন কামাইয়ের মধ্যে তাকওয়া আনবে তখন দিনের বাকি সবগুলা শুদ্ধ হয়ে যাবে। উনি বলেন যে আল্লাহ তাআলা জিনা চুরি বিভিন্ন গুনাহের কথা উল্লেখ করছেন, কোন জায়গায় কথা বলেন নাই যে অমুক গুনাহ করনেওয়ালা আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, কিন্তু একজন সুদ খানেওয়ালা সুদের কারবার করনেওয়ালা তার সম্পর্কে খোদায় পাক কোরআনে পাকের মধ্যে বলছেন যে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তো মেরা মহতরম দোস্তা বুজুর্গ, একজন লোক হারাম লোকমা খাইতেছে, তার শরীরের মধ্যে হারাম লোকমার দ্বারা যে রক্ত তৈরি হইতেছে, এই রক্ত দ্বারা তার শরীরের মধ্যে পাক পবিত্রতা কি করে আসবে এবং সে পবিত্র আমল কিভাবে করবে, তার শরীরের রক্তই তো অপবিত্র হয়ে রয়েছে তার এই লোকমার দ্বারা। ইয়াসাব রহমাতুল্লাহি বলতেন যে মানুষের লোকমা হল সমুদ্র আর তার চিন্তাধারা এটা হল মতি আর মুক্তার মতো, মানে যেমন সমুদ্র হবে তেমন মুক্তা হবে, স্বচ্ছ পানির যদি মুক্তা হয় ওইটা অনেক স্বচ্ছ সুন্দর হবে, আর যদি ঘোলাটে পানি ময়লা পানি মানে ময়লা পানির মধ্যে মুক্তা হয় ওইটার মুক্তা ওই রকম ময়লাই হবে। মেরে মহাতারাম দোস্তার বুঝল লোকমা হইল সাগর, আর ওই সাগরের মুখটা হইল চিন্তা, মানুষের চিন্তাধারা। তো যেরকম লোকমা পেটে ঢুকাবে, ময়লা লোকমা নাপাক লোকমা পেটে ঢুকাইছে, ওইটার দ্বারা কি চিন্তা ভাবনা কিরকম হবে? বলে যে ওইরকম ময়লা যুক্ত চিন্তা ভাবনাই হবে, ওইটার দ্বারা স্বচ্ছ চিন্তা হওয়ার কোনো কারণ নেই। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে ভাই আল্লাহ তাআলা ইমান, যে ইমানের পরিচয়, ইমানের আলামত যেটা বাজাইছেন তার মধ্যে একটা কথা যে তাকওয়ার আলামত, এই তাকওয়া সর্বপ্রথম নিজের কামাই রোজগারের মধ্যে আনতে হবে। যখন এই তাকওয়া আমার কামাই রোজগারের মধ্যে আনবো, তো আমার জিন্দগির বাকি যত আমল আছে এই সমস্ত আমলের মধ্যে এই সমস্ত আমল ঠিক হয়ে যাবে। মানে যেমন একটা কারেন্টের বাতি দেখেন না, মানে একটা তার লাগাইছে, তার লাগানোর সঙ্গে সঙ্গে সব বাতি আলোকিত হয়ে, এক তারই সব বাতি আলোকিত হয়ে সব আলো আলো হয়ে গেছে। বলে ঠিক এরকম ভাবে এক তাকওয়া যদি ঠিক হয়ে যায়, তো জিন্দগির দিনের বাকি সমস্ত শোভা সব লাইনই আলোকিত হয়ে। এই জন্য সর্বপ্রথম নিজের ভিতরে তাকওয়া পয়দা করতে হবে। ইমানের আলামতের মধ্যে থেকে এক আলামত হইল তাকওয়া। اس محنت کا اصل مقصد ہی یہی ہے, زندگی کے تمام شعبوں کا پورا دین عملی طور پر زندہ ہو۔ ہجرت سر کے وطن کو نہیں کہتے, ہجرت کہتے ہیں ہر اس چیز سے رخ پھیر لینا جس سے اللہ نے روکا ہے۔ اس لیے میرے محترم دوست بزرگ عزیزو, ہمیں اپنی محنت کے رخ کو بدلنا ہے۔ میں نے عرض کیا کہ اللہ کے راستے کی نقل و حرکت یہی اصل ماحول کے اور یقین کے بدلنے کا سبب ہے۔ صحابہ اکرام کے واقعات یاد کرو کہ صبح سے لے کے شام تک ایک صحابی کی دعوت پر پورا قبیلہ اسلام میں داخل ہوا۔ صبح سے شام تک کی محنت پر اذانیں ہونے لگی, جماعت سے نماز ہونے لگی, مسجدیں بننے لگی۔ امام بن ثعلبہ رضی اللہ تعالی عنہ وہ اور اپنی قوم کو جا کے دعوت دی, شام تک تمام کے تمام اسلام میں داخل ہو گئے۔ میرے دوستو عزیزو, اللہ تعالی نے دعوت کو سبب قرار دیا ہے ہدایت کے پھیلنے کا۔ دیکھو میری بات غور سے سننا, اللہ کے راستے کی نقل و حرکت کے ساتھ اعمال حرمین کی عبادت سے زیادہ افضل ہیں, اس لیے تاکہ امت میں اعمال بحیثیت امت کے زندہ ہوں۔ اللہ کے راستے کی نقل و حرکت کے اعمال حرمین کی عبادت سے اس لیے افضل قرار دیے گئے ہیں تاکہ امت اعمال کو لے کر بیٹھ نہ جاوے۔ اعمال میں تعزیہ پیدا کرنے کے لیے حرمین کی عبادت سے افضل کہا گیا ہے اللہ کے راستے میں نکل کر عمل کرنا۔ تو خود سوچ لو, جب حرمین کی عبادت سے اللہ کے راہ میں نکل کر عمل کرنا افضل ہے, تو پھر ہمارے اپنے کونوں اور بستیوں کی کیا حیثیت رہ گئی کہ ہم وہاں رہ کر عمل کر لینے کو کافی سمجھیں۔ دیکھو میرے دوستو عزیزو, امت کا مسئلہ اجتماعی ہے۔ اگر کوئی کشتی میں سوراخ کرے گا تو صلحاء اور فجار سب ڈوبیں گے, یہ نہیں کہ صلحاء تیر جائیں گے اور فجار ڈوب جائیں گے۔ حدیث میں مثال دے کر فرما دیا گیا کہ یا تو سوراخ کرنے والے کا ہاتھ پکڑ لو ورنہ سب ڈوبیں گے۔ اس لیے میرے دوستو عزیزو, مسئلہ امت کا انفرادی نہیں ہے۔ اللہ اکبر۔ مولانا الیاس صاحب فرماتے تھے کہ ایک ایک فرد کو دعوت دینا میرے نزدیک اتنا اہم اور ضروری ہے کہ اگر کوئی شخص اپنی نماز میں مشغول ہو اور کوئی نیا آدمی آ جائے جس کے ٹھہرنے کی توقع نہ ہو اور واپس جانے لگے, تو میرے نزدیک نماز توڑ کر اس کو پہلے دعوت دینا ضروری ہے, بعد میں نماز اپنی پوری کر لے۔ حضرت کے نزدیک حضرت اتنی اہمیت فرماتے تھے ایک فرد کو جا کر دعوت دینے۔ حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کا بحیثیت امت کے تیار کیا تھا, بحیثیت فرد کے نہیں۔ مسئلہ ہماری اپنی ذات کا نہیں ہے صرف, مسئلہ ساری امت کو ایمان اور اعمال صالحہ پر لانے کا ہے اور ایک فرد امت کو داعی بنانا ہے۔ اس کے میرے دوستو عزیزو, یہ کام بیٹھے بیٹھے نہیں ہوگا, ہمیں اس کے لیے صحابہ کی طرح اپنے مکہ مکرمہ کو چھوڑا, ہجرت کروائی, مدینہ کو چھوڑا عالم کے لیے, حالانکہ مدینہ منورہ کے فضائل مسلم ہیں، لیکن پھر بھی مدینہ کو چھڑوایا صحابہ کرام سے اللہ کے دین کو عالم میں پھیلانے کے لیے. اسے میرے دوستو یاد رکھو، اللہ کے راستے کی نقل و حرکت کے اعمال اپنے مقام پر رہ کر کیا حرمین کی عبادت سے افضل ہیں. ان احادیث پر خوب غور کرو، خوب غور کرو. ہمارے لیے صاف سمجھ دیں کہ اللہ کے راستے کی نقل و حرکت جہاد کا ہی ایک فرد ہے، یعنی وہ سارے فضائل بلکہ اس سے زیادہ فضائل، قتال کے فضائل سے زیادہ اللہ کے ایک بندے کو اللہ کے دین پر لے آنا، اس کے لیے فضائل اس سے بھی کہیں زیادہ ہیں. کیونکہ امت کو ہلاک کرنا مقصود نہیں ہے، ہدایت پر لانا مقصود ہے. میرے دوستو عزیزوں، اس کا ارادے کرو، نیتیں کرو، انشاءاللہ مزاج سے کرنا ہے، اور ایک ایک امتی تک دین کی محنت کو لے کر جانا ہے. ہمیں ہر فرد کو دعوت اور دین پر لانا ہے. میرے محترم دوست بزرگوں، جی تقوا نیجر بھیتر آنتے ہمیں ہمیں سدے یہ تقوا آسار جنوئی یہ راستہ، یہ محنت دعوت نقل و حرکت اللہ راستہ بیر ہوا، اللہ راستہ بیر ہے محنت کرا، یہ درا مانوشر بھیترے ہدایت آسے، مانوشر مانوش ہدایت حاصل کرے. یہ جنہ انہیں بولیں جی بھائی جی یہ راستہ محنت کرا تو ایت گروت رکھے، ایت گروت رکھے، বলেন যে ভাই আল্লাহর রাস্তায় বাইর হয়ে মেহনত করা, হারামাইন শরীফের মধ্যে পয়সা মেহনত করাচ্ছে, ইবাদত করাচ্ছে উত্তম। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, এই জন্য যে ওইটা উম্মতের কোন এক ব্যক্তি এক ব্যক্তির কোন বিষয় নয়, বিষয় তো হইল পুরা উম্মতের। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তালা তাকে সাহাবাদেরকে সকলকে মক্কা থেকে বাইর করে মদিনা দিয়েছেন, মদিনা থেকেও বাইর করছেন, দুনিয়া দুনিয়াতে ফিরতেছেন। হযরত ইমাম ইবনে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলাহু বলে যে সারা দিন মেহনত করতেছেন আপনার কমের উপরে, মেহনত করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দাওয়াতের মেহনতের উসিলাতে পুরা কমকে কম মুসলমান হয়ে গেছে, এবং মাগরিবের নামাজ পড়তেছে তারা, সন্ধ্যা পর্যন্ত তারা আল্লাহ তাআলার হুকুমকে আদায় করতেছে। তো দাওয়াতের মধ্যে বড় শক্তি, দাওয়াত ঘরে বসে বসে হয় না, জায়গায় বসে বসে হয় না, এটার জন্য তো আল্লাহ রাস্তায় বেরিতে হয়। ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন এই কথা, আমার নজদিক তো একজন লোক যদি সে নামাজের নিয়ত করে থাকে আর একজন অপরিচিত লোক মসজিদে এসে থাকে যাকে আর পাওয়া যাওয়ার কোন সম্ভাবনা নাই, যে তাকে আবার কোন সময় দাওয়াত দিতে পারবো, অপরিচিত কোন লোক মসজিদে আসছে, আমি নামাজের নিয়ত করছি, এমত অবস্থায় উনি বলতেন যে আমার কাছে তো যে নামাজ ছেড়ে দিয়ে এই লোকটাকে দাওয়াত দেওয়া বেশি গুরুত্ব রাখে, নামাজ আমি পরে দোহরাইয়ে দিতে পারবো কিন্তু এই লোকটাকে তো আমি আর কোনদিন পাবো না। একটা মানুষের হেদায়ত মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে লড়াই যুদ্ধ করা আর মানুষকে মারা, মানুষ কতল করা, মানে এইটার জন্য কেতালের ব্যাপারে লড়াই যুদ্ধের ব্যাপারে যত ফাজাইল আছে, মানে তার চেয়ে অনেক বেশি ফাজাইল এক একটা মানুষের হেদায়েত পাওয়ার জন্য যে মেহনত করা হয় সেই মেহনতের ফাজাইল তার চেয়ে অনেক অনেক বেশি। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আসলে তো এখানে কোন এক ব্যক্তির বিষয় নয়, একজন লোককে খতম করে দিলাম, একজন লোককে মেরে ফেললাম, দশজন লোককে মেরে ফেললাম, এসব দুদকে চলে গেল, এটা নয়। আসল তো এই মেহনতটা এই জন্য যে কোন মানুষ জাহান্নামে না যায়, সব মানুষই হেদায়ত পাইয়া পেছে যায়, কোন মানুষ জাহান্নামে না যায়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এটা তখনই হবে যখন কিনা এই মেহনতকে নিয়ে আমরা নকল হরকত করব, জায়গায় বসে না থাকব, আল্লাহর রাস্তায় চলব, আমাল করতে করতে চলব, আল্লাহর রাস্তার আমল আল্লাহর রাস্তার মেহনত। বলে যে ভাই আল্লাহর রাস্তায় বের হয়ে মানুষ যে আমল করে এটা তো হারামাইন শরীফে বসে বসে ইবাদত করার চেয়েও উত্তম। এই জন্য আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আমরা নিয়ত আর ইরাদা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত আছে না ভাই সকলের? সবচেয়ে পেরে আমার দিল্লি যাতা হয় যে চার চার মহিনে লগা হুয়ে কে অন্দর হ্যাঁ,